السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لا واحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إن زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دهورا ولهم عذاب واصف دهورا ولهم عذاب واصف إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র তার বান্দাদের হেফাজত করে থাকে। আল্লাহ পাক যার হেফাজত করতে চান তাকে কেউ নষ্ট করতে পারে না, ধ্বংস করতে পারে না। সালাত এবং সালাম নাযিল হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ওয়াহী দিয়ে সম্মানিত করেছেন এবং এই ওয়াহীর আল্লাহ পাক হেফাজত করেছেন। আজকে তাফসীর হবে সূরায়ে সাফফাতের। সূরা সাফফাত, এই সূরার আজকে তাফসীর শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন ওয়াসাফাতে সাফফা দিয়ে। এই সাফফাত থেকে এই সূরার নাম হয়েছে সূরায়ে সাফফাত। সফ মানে হচ্ছে কাতার বা লাইন, সফ মানে হচ্ছে কাতার, যে নামাজের কাতার হয়ে থাকে বা লাইন সারি। আর আল্লাহ পাক শপথ করেছেন এমন এক ফেরেশতা দলের যারা সারিবদ্ধ হয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করে, আল্লাহ পাকের আদেশ পালনের জন্য প্রস্তুত থাকে, তাদের শপথ করেছেন এই আয়াতের বা এই সূরার প্রথম আয়াতে। আর সুতরাং এই নামে নামকরণ হয়েছে এই সূরার। আল্লাহ পাক কয়েকটি গুণ উল্লেখ করেছেন ফেরেশতাদের, সাফাত জাজেরা তালিয়াত, এই তিনটি গুণ মালায়েকাদের ফেরেশতাদের। যেমন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী এই আয়াতগুলির তাফসীরে উল্লেখ করেছেন যে এগুলি হচ্ছে মালায়েকা ফেরেশতাদের সিফাত, ফেরেশতাদের গুণ। ওয়াসাফাতে সাফার ওয়াও হচ্ছে শপথের জন্য, ওয়াসাফাতে সাফা মানে ওয়া উকসিমু বিসাফাতে সাফা, আমি আল্লাহ শপথ করছি এমন মালায়েকা এমন ফেরেশতাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে আল্লাহ পাকের ইবাদতে, আল্লাহ পাকের আদেশ পালনের উদ্দেশ্যে। ওয়াসাফাতে সাফা, সফ মানে কাতার, ওখান থেকে সাফাত হচ্ছে জমা বা বহুবচন। ফাজ্জাজিরাত যাজরা, অতঃপর ওই সব ফেরেশতাদের আমি শপথ করছি যারা ধমক দিয়ে তাড়িয়ে থাকে মেঘকে, মিকাইল এবং তার সাথী সঙ্গী ফেরেশতারা, অসংখ্য ফেরেশতা মিকাইলের নেতৃত্বে রয়েছে যারা মেঘের দায়িত্বে রয়েছে, মেঘমালার দায়িত্বে, বৃষ্টি বর্ষণের দায়িত্বে। এই মেঘমালাকে যেই এলাকায় আল্লাহ পাকের হুকুম হয় বৃষ্টি বর্ষণের সে এলাকায় তাড়িয়ে নিয়ে যায়, এই গুণটি এখানে উল্লেখ করা হয়েছে। ফাজ্জাজিরাত যাজরা, অতঃপর আমি আল্লাহ শপথ করি ওই সব ফেরেশতা মালায়েকাদের যারা ধমক দিয়ে, যাজর মানে হচ্ছে ধমক দেওয়া, তো যারা ধমক দিয়ে তাড়িয়ে নিয়ে যায় আল্লাহ পাকের এই মেঘমালাকে আর এছাড়া অন্য কিছুকে যে সম্পর্কে আল্লাহ পাকের আদেশ হয়। ফাত্তা আলিয়াতে জিকরা, তালিয়া তেলাওয়াত, তেলাওয়াত মানে হচ্ছে আবৃত্তি করা, এই জন্য কোরআন তেলাওয়াত বলা হয় কোরআন পাঠকে। আর জিকর মানে হচ্ছে উপদেশ, অতঃপর আমি আল্লাহ শপথ করি ওই সব ফেরেশতা ওই সব মালায়েকা যারা আল্লাহ পাকের উপদেশ তেলাওয়াত করে থাকে, আবৃত্তি করে থাকে আল্লাহ পাকের উপদেশের, আল্লাহ পাকের বাণীর তেলাওয়াত করে থাকে, আবৃত্তি করে থাকে। তেলাওয়াত করা শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাই তার কিতাব মাজালিসে শাহরে রমাদান, শাহরে রমাদান রমজান মাসের সম্পর্কে তার একটি সুন্দর কিতাব রয়েছে শুধু রমজান সংক্রান্ত আর রোজা সংক্রান্ত। তাতে তিনি উল্লেখ করেছেন তেলাওতের একটা অধ্যায়ে যে তেলাওত হচ্ছে দুই প্রকার, তেলাওত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শব্দের তেলাওত আর একটা হচ্ছে তেলাওত অর্থের তেলাওত। শব্দের তেলাওত, তেলাওতের লফজি মানে কোরআন পাঠ করা, কোরআন তেলাওত করা মানে কোরআন পাঠ করা। আমাদের দেশের মানুষরা কোরআন তেলাওত মানে কোরআনের শুধু শব্দের তেলাওত পাঠ করাটাকে বুঝে, এর বেশি কিছু বুঝে না, মানে এতটুকু আমাদের দেশের মানুষের দৌড়। তেলাওত তালা এতটুকু মানে ফলো করা, এই জন্য আরবিতে ওয়াহেদ তিলওয়াল আখার মানে এককে অপরের পিছনে, এটাকে তেলাওয়া বলা হয়। তাহলে যে পিছনে থাকে এই পিছনে থাকাটাকে তেলাওয়া বলা হয়। তাহলে আপনি কোরআনে কেরিমের পিছনে পিছনে আছেন, অনুকরণ করছেন, তা আসল শব্দ শুধু শব্দের তেলাওত নাই। তাহলে যদি শাব্দিক অর্থ দেখা যায় তেলাওতের, তো শুধু শব্দের তেলাওতের নাম তেলাওত নাই। তেলাওত এক প্রকারের তেলাওত, যেটা বললাম যে তেলাওতের লফজি বা শাব্দিক তেলাওত, সেটা হচ্ছে কোরআন আবৃত্তি করা বা কোরআন পাঠ করা, রিসাইট করা, যেটাকে ইংরেজিতে বলে। আর এক তেলাওত হচ্ছে তেলাওতে মানবী মানে অর্থগত তেলাওত। অর্থগত তেলাওত মানে আল্লাহ পাক কোরআনে কারিমে যা বলেছেন তার অনুকরণ করা, তা আমল করা, বিশ্বাস করা হলে বিশ্বাস করা, এবাদত হলে এবাদত করা ওই রকম কোরআন মোতাবেক, আখলাক চরিত্রের বিষয়, হ্যাঁ লেনদেন আদান প্রদানের বিষয়, ব্যবসা বাণিজ্য হলে সেগুলি ফলো করা, হালাল তো করা, হারাম তো বেঁচে থাকা, এটা হচ্ছে মানবী তেলাওত বা অর্থগত তেলাওত। কোরআনে কারিমের দুটো তেলাওয়াতের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? অর্থগত তেলাওয়াত। একজন মানুষ যদি শব্দের তেলাওয়াত, শব্দ মানে কোরআনের শব্দ নাও পড়তে পারে, যেমন অধিকাংশ বাংলা ভাষী কোরআন পড়তে পারে, কোরআন তো পড়তে আলিফ বাই জানেন না, তাহলে কোরআনের শব্দের তেলাওয়াত করতে পারে না, তাহলে কি সে জাহান্নামী হয়ে মরবে? হ্যাঁ না। তাহলে শব্দের তেলাওয়াত করা বড়ই নেকির কাজ, বড় এবাদত, এবং অনেক নেকি থেকে এই ব্যক্তি হতভাগা মহরম, যে কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু সে জাহান্নামের রাস্তায় নেই যদি তার অর্থগত তেলাওয়াত ঠিক থাকে। কোরআনে কারিমের তেলাওয়াতে মানবী অর্থগত তেলাওয়াত যদি ঠিক থাকে, অর্থগত তেলাওয়াত হচ্ছে কোরআনে কারিম অনুসরণ করা, ফলো করা, কোরআনে কারিম মেনে চলা, তাহলে একজন ব্যক্তি কোরআনের শব্দের তেলাওয়াত নিশ্চয় তোমাদের এলাহ মাবুদ উপাস্য হচ্ছেন এক, এই এক মানে আকিমুস্সালাহ তেলাওয়াত তো করতে পারে না কিন্তু সালাত কায়েম করে, আতুজ যাকাত তেলাওয়াত তো করতে পারে না কিন্তু যাকাত দেয়, শব্দ করতে পারে না কিন্তু রমজান মাসে রোজা রাখে, তেলাওয়াত করতে পারে না মানে শব্দ করতে পারে না কিন্তু হজ ফরজে যে হজ করে, হ্যাঁ হারাম থেকে বেঁচে থাকে, যা আল্লাহ ফরজ অজেব করেছেন আদেশ করেছেন তা পালন করে, তাহলে সেই ব্যক্তি মুসলিম কিনা? হ্যাঁ সেই ব্যক্তি আল্লাহর মুত্তাকি কিনা? সে যখন মুসলিম মুমিন মুত্তাকি, তাহলে মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন কিনা? হ্যাঁ ওই ইদ্দাতিল মুত্তাকিন, জান্নাত মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। তো কোরআন কারিমের আসল তেলাওয়াত হচ্ছে মানবী তেলাওয়াত মানে অর্থগত তেলাওয়াত। ফেরেশতারা শব্দেরও তেলাওয়াত করে আল্লাহ পাকের উপদেশে আর অর্থেরও তেলাওয়াত করে। শব্দের তেলাওয়াত মানে আল্লাহ পাক যে জিকির আজকার বলতে বলেছেন তা করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ তালবে ইউসাববিহুন আল্লাইল ওয়ান নাহার লা ইয়াফতুরুন। আল্লাহ কোরআনে কারিমে আয়াতে বলছেন যে রাত দিন ২৪ ঘন্টা ফেরেশতা মালায়েকাগণ তাসবিহ করতে থাকে, লা ইয়াফতুরুন ক্লান্ত হয় না। আমরা কিছুক্ষণে ক্লান্ত হয়ে যায় না, বিরক্তি বোধ করি বা এঘামি চলে আসে, হ্যাঁ না একটু চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, কিন্তু ফেরেশতার লাইফ তরুণ কোন রকমের ক্লান্তি নাই, বিরাম নেই, তাদের লেগে আছে আর কোন ক্লান্তি নেই। যেমন শ্বাস প্রশ্বাস নিতে আমাদের ক্লান্তি নেই, আছে নাকি? ২৪ ঘন্টায় কত শ্বাস নিচ্ছেন, টানছেন বের করছেন, টানছেন বের করছেন, ক্লান্ত হচ্ছেন? আজকে শ্বাস নিতে নিতে ভাই ক্লান্ত হয়ে গেছি, আজকে ভাই শ্বাস নিতে নিতে বিরক্ত হয়ে গেছে, আর পারছি না শ্বাস নিতে, এত কি আর শ্বাস নেওয়া যায়? আছে এগুলো মানুষ? ঠিক ফেরেশতাদের জিকির আজকার, ফেরেশতাদের শব্দের তেলাওয়াত, আর ফেরেশতাদের অর্থের তেলাওয়াত ওইরকমই, তাদের কোনো ক্লান্তি নেই, বিরক্তি নেই যে যা অন্য কিছু করতে হবে, এখন এটা পাচ্ছি না আর ভালো লাগছে না, এরকম কিছু নেই। লাইফ করুন তাহলে শব্দের তেলাওয়াত ফেরেশতারা করেন ফাত্তালিয়াতি যিকরা, আর অর্থের তেলাওয়াত লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফালুনা মা ইয়ামুরুন, আল্লাহ পাক যা আদেশ করেন তাতে কিঞ্চিত পরিমাণ নাফরমানি তারা করে না, বিরুদ্ধাচরণ করে না। ওয়া ইয়াফালুনা মা ইয়ামুরুন, যার আদেশ হয়, যে কাজের আদেশ হয় তাই তারা করে, আদেশ মানার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। কখন সিংহায় ফুক দেওয়া হবে, অথচ নবী সাল্লাম বলছেন যে ইসরাফিল মুখে ওই সিংহা সুর লাগিয়ে প্রস্তুত হয়ে আছে, কখন যে হুকুম হয়ে যায়, কখন যে হুকুম হয়ে যায়। আমি আপনি যদি হইতাম তো এখনো তো বয়স আছে, যেমন অধিকাংশ মুসলমানদের অবস্থা, এখন তো 20 বছর বয়স হলো নামাজ ধরি না, আচ্ছা এখন তো অমুক মাস চলছে, আচ্ছা হজটা করি, এই হজটা করলে নামাজটা ঠিক করে দেব, কেমন বেকুব মুসলমান। হ্যাঁ অবশ্যই ইসরাফিল, আমার আপনার চাইতে ইসরাফিল অনেক ভালো, অনেক ভালো প্রস্তুত হয়ে আছে, অথচ হাজার হাজার বছর, আরো কত হাজার বছর হয়তো তাকে সিংহে ফুক দিতে হবে না। হ্যাঁ তারপরেও সিংহ নিয়ে প্রস্তুত হয়ে রয়েছে, ফালুনা মা ইয়ামুরুন, যা আদেশ হয় তা তারা সাথে করে ফেলে। তেলাওয়াত বুঝতে পারলেন না, তাহলে শুধু মন্ত্রের এই শব্দের তেলাওয়াত করলে হবে না, কোরআনে কারিমের আসল তেলাওয়াত কি, অর্থের তেলাওয়াত মানে কোরআনের বাস্তবায়ন ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে, হ্যাঁ সামাজিক জীবনে, গ্রামবাসীর সাথে, আত্মীয়দের সাথে, আর অর্থনীতির ক্ষেত্রে, হ্যাঁ টাকা পয়সা ইনকাম করবেন আর খরচ করবেন, ইনকাম করবেন কোন কোনখান থেকে আর খরচ করবেন কোন জায়গায়, এই ক্ষেত্রে, হ্যাঁ রাষ্ট্রীয় জীবনে, হ্যাঁ আন্তর্জাতিক জীবনে, সমস্ত জীবনের ক্ষেত্রে কোরআনে কারিমের বাস্তবায়ন, এবাদত বন্দেগীর ক্ষেত্রে, মসজিদের মধ্যে শুধু কোরআনে কারিম সীমিত, মসজিদে গেলাম তো কোরআন, বাইরে না, দুনিয়াদারি না, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কোরআন বাস্তবায়ন হচ্ছে তেলাওয়াতে মানবী অর্থগত তেলাওয়াত। আল্লাহ পাক এই তিনটি ফেরেশতাদের গুণ উল্লেখ করেন, তারা সারিবদ্ধ হয়ে এবাদত করে, তাদের কসম করছি, যারা ধমক দিয়ে তাড়িয়ে নিয়ে যায় আল্লাহর মেঘমালাকে তাদের শপথ করছি, যারা আল্লাহর উপদেশের তেলাওয়াত করে, শব্দের আর অর্থের তেলাওয়াত করে তাদের শপথ করছি। শপথ করার পরে যে বিষয়টি উল্লেখ করেছেন তার উপরে শপথ করা হয়েছে, তাই না? যেমন আপনি বলছেন আল্লাহর শপথ করে বলছি, কি আল্লাহ শপথ করে বলছেন, কোন একটা কথা বলতে যাচ্ছেন, কোন একটা বিষয় আছে, আল্লাহ শপথ করে বলছি ভাই আমি রমজানে দেশে যাব না, রমজান এখানেই থাকবো। হ্যাঁ তাহলে এই যে রমজানে দেশে যাব না, এটা হচ্ছে মাকসাম আলাই বলে আরবিতে, মানে যার উপর কসম করা হয়েছে, আর মাকসাম বেহি মানে যার কসম করেছে, আল্লাহ পাকের কসম করেছেন, আপনি আমি একমাত্র আল্লাহ কসম করব, বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিভিন্ন সৃষ্টির শপথ করেছেন, তার মধ্যে এখানে ফেরেশতাদের গুণ উল্লেখ করে ফেরেশতাগণের শপথ করেছেন। যে বিষয়টি আল্লাহ শক্ত করে উল্লেখ করার জন্য শপথ করেছে সেটা হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ, একত্ব, ইন্না ইলাহাকুম লা ওয়াহিদ, নিশ্চয় তোমাদের উপাস্য মাবুদ একমাত্র এক ও এক, লা ওয়াহিদ অবশ্যই এক ও এক, লাম তাকিদ দি এজন্য অবশ্যই বললাম ওয়াহিদ, যিনি যিনি দেবদেবী, হ্যাঁ পিরলি, হ্যাঁ জিলানি চিস্তি, গৌসুল আজম না, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সমূহের মালিক, ওমা বাইনাহুমা যা কিছু আসমান জমিনের মাঝে রয়েছে সব কিছুর তিনি মালিক, ও রব্বুল মাশারিক আর সূর্য তারকারাজি উদয়ের স্থানগুলির মালিক, মাশারিক মানে যেখান থেকে উদয় হয়, আশরাকা ইশরাক মানে উদয় হওয়া, এই জন্য পূর্ব দিকে মশরিক আরবিতে কেন বলে, পূর্ব দিক থেকে সূর্য উদয় হয়, মশারেক আল্লাহ বলেছেন মশরিক সূর্য উদয় একটি জিনিসের উদয়, তাহলে মশরিক বললেই হতো, মশারেক আল্লাহ বলেছেন, তাহলে এখানে একটা দিক হচ্ছে যে শুধু সূর্য উদয়ের কথা বলা হয়নি, সূর্য ছাড়া চন্দ্র যেখান থেকে প্রকাশ হচ্ছে উদয় হচ্ছে, তারকারাজি উদয় হচ্ছে, সেগুলি সবগুলির রব, সবগুলির মালিককে আল্লাহ পাক, তাহলে আল্লাহ পাক রব্বুল আলম এই দিগের মালিক, ওই দিগের মালিক, ওই দিগের মালিক, ওই দিগের মালিক, এই দিগের মালিক, ওই দিগের মালিক, চারিদিক থেকে তারকারা যে উদিত হচ্ছে সব দিকের চতুর্দিকের আল্লাহ পাক রব্বুল আলম মালিক, এ বলা হয়েছে। সূর্য ডুবে অস্তমিত হয়, চন্দ্র ডুবে, তারকারাজিগুলি ডুবে যায়, তো মাগারে বলা হয়নি, মাগরিব মানে গারাবে এক রকম মানে ডুবে যাওয়া, এটা বলা হয়নি, আসল উদয়ের কথা এখানে বলা হয়েছে। কিন্তু অন্যায় আল্লাহ বলেছেন রব্বুল মাশরিক আইন রব্বুল মাগরিব আইন রব্বুল মাশারিক ওয়াল মাগারিব, আল্লাহ বলেছেন রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, এক বচন দুই বচন বহু বচন তিন রকম করে আল্লাহ বয়ান করেছেন। এক কথায় আল্লাহপাক সমস্ত কিছুর মালিক, ইন্না যায়্যানা সামা দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, এই আয়াতগুলিতে আল্লাহ পাক যে তারকারাজি সৃষ্টি করেছেন এর উদ্দেশ্য বয়ান করেছেন, দুটি উদ্দেশ্য বয়ান করেছেন, আর আরেকটি আয়াতে তৃতীয় উদ্দেশ্য বর্ণনা করেছেন। তিনটি উদ্দেশ্য আল্লাহ পাকের তারকা নক্ষত্র সৃষ্টি করার। প্রথম উদ্দেশ্য ইন্না যায়্যানা সামা দুনিয়া, নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি, অলঙ্কৃত করেছি, জিনত দিয়েছি, যায়্যানা অলঙ্কৃত করেছি, বেজিনাতিনিল কাওয়াকিব তারকারাজির সৌন্দর্য দ্বারা, তারকারাজি দিয়ে আল্লাহ পাক আসমানকে কি করেছেন, এই নিকটবর্তী আসমানি দুনিয়া, এই জন্য বলা মানে দুনিয়ার কাছাকাছি, পৃথিবীর কাছাকাছি যে আসমান, এক আর একটা হচ্ছে আর দুনিয়া মানে নিকটবর্তী, তাহলে আমাদের থেকে সবচেয়ে নিকটবর্তী হচ্ছে প্রথম আকাশ, যে আকাশে আমরা বা আকাশের দিকে আমরা তারকারাজি দেখছি। আল্লাহ পাক রব্বুল আলমিনের এই তারকারাজি সৃষ্টির এক উদ্দেশ্য হচ্ছে আসমানকে সুসজ্জিত করা, সাজানো, অলঙ্কৃত করা। ধরে নেন যদি আল্লাহ শুধু আসমান, প্লেন আসমান সৃষ্টি করতেন আর আসমানে কোন তারকা নেই, নক্ষত্র নেই, গ্রহ নেই, চাঁদ নেই, তাহলে কেমন অন্ধকার লাগত, তাই না? রাত্রে দেখতে কত সুন্দর লাগে আজকে, এই সৌন্দর্য আপনি পেতেন না, না পেতেন এই সৌন্দর্য থাকতো না। আপনি বুঝতে পারছেন যে প্লেন জিনিস, এটা যদি প্লেন সাদা থাকতো অথবা প্লেন লাল, ওর চাইতে সাদা আর লাল, সাদা লাল বেশি দেখতে ভালো লাগছে। এই দুই যদি ভালো লাগে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল আসমানকে আল্লাহ সুসজ্জিত করেছেন অসংখ্য তারকা গ্রহ দিয়ে। এটা হচ্ছে আসমানের জিনত, একটি আসমানকে সুসজ্জিত করা একটি উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য ওয়া হিফজাম মিন কুল্লি শাইতানিম মারিদ, আর সুরক্ষার ব্যবস্থা করেছেন আল্লাহ পাক মিন কুল্লি শাইতানিম মারিদ, প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে। এই তারকারাজি আল্লাহ সৃষ্টি করেছেন আসমানকে বিদ্রোহী শয়তান থেকে হেফাজত করার উদ্দেশ্যে। আসমানের ওপর থেকে আল্লাহ পাকের সৃষ্টিগত ওহী হচ্ছে আর আল্লাহ পাকের দিন শরীয়তের ওহী হচ্ছে। সৃষ্টিগত ওহী বললাম আর কি বললাম, শরীয়তের ওহী, শরীয়তের ওহী কোরআনে করিম। কোরআনে করিম যখন বিশেষ করে নবী করিম সাল্লামের উপর নাজিল হওয়া শুরু হল, তখন বেশি বেশি উল্কাপিণ্ড দিয়ে আঘাত করা শুরু হইল এই শয়তান জিনদের ওপর, কারণ জিনেরা ওপর ঊর্ধ্ব গগনে যেত, ওপর দিকে যেত, আর যাওয়ার পরে কান লাগিয়ে শুনত কি আলোচনা হচ্ছে, ওপর থেকে আল্লাহ ফয়সালা হয়েছে, ফেরেস্তারা এক অপরের কাছ থেকে শুনছে, ওপরের ফেরেস্তা থেকে নিচের ফেরেস্তারা শুনতে শুনতে শুনতে প্রথম আকাশের ফেরেস্তারা আলাপ আলোচনা করছে, আর তারপরে এই যে আকাশ খোলা আকাশে অসংখ্য ফেরেস্তা যারা ডিউটিতে লেগে আছে পরস্পরকে জিজ্ঞাসা করছে, ফেরেস্তার ওপর ফেরেস্তা, ফেরেস্তার ওপর ফেরেস্তা জিজ্ঞাসা, আচ্ছা কি ফয়সালা হয়েছে, কি হয়েছে, আজকে কি হবে, হ্যাঁ আজকে অমুক লোক মরবে, আজকে কি হবে, অমুক লোকের যে ইলেকশন হচ্ছে অমুক লোক জিতবে, অমুক লোক হারবে, হ্যাঁ অমুক লোকের অধঃপতন হবে, ইত্যাদি সব আলোচনা। তা আল্লাহ পাকের সৃষ্টিগত ওহী, আল্লাহ পাক ফেরেশতাদেরকে যে সৃষ্টিগত ওহী করছেন যে এই করো সেই করো, তাই না, কোন জায়গার উন্নতি, কোন জায়গার অবনতি, কোন জায়গার ধ্বংস, কোন জায়গায় এই ইত্যাদি। কাউকে আল্লাহ দুনিয়ায় প্রাণ দেবেন, হায়াত দেবেন, কারো মত দেবেন ইত্যাদি, দুনিয়ার বহু ফয়সাল আল্লাহ পাক রব্বুল আলামিন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ পাক প্রত্যেক দিন তার কাজে ব্যস্ত রয়েছেন, আর আল্লাহ কাজের আল্লাহ পাকের কাজের ব্যস্ততা আমাদের মতো নাই, আল্লাহ পাকের মতো, মানে আল্লাহ পাকের আদেশ নিষেধ হইতে আছে, আদেশ নিষেধ হইতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন লা তাখুজ হুসনা ওয়া লা নাওম, আমরা কিছু বেশি ব্যস্ত হলে ক্লান্ত হয়ে পড়ি, হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিনের না তন্দ্রা আছে, না ঘুম আছে, না ক্লান্তি আছে, আল্লাহ পাকের, কিন্তু আল্লাহ পাক আল্লাহ পাকের কাজ করছেন আল্লাহ পাকের মতো। তো এই যে আল্লাহ পাকের সৃষ্টিগত বহি আদেশ নিষেধ হচ্ছে, এই হবে সেই হবে, এই করো সেই করো ফেরেশতাদের, এগুলি শোনার চেষ্টা করে, সেই নিয়ে গণক শয়তান মানুষদের মধ্যে থেকে যে গণক শয়তানের রয়েছে, যারা ভবিষ্যৎবাণীর দাবি করে, আমরা ভবিষ্যৎবাণী করতে পারি, আমরা পীরলি ভণ্ড যারা রয়েছে আমরা বলতে পারি কোন মরিদানের কি হবে না হবে, তোমার রোগ ভালো হবে না হবে, তোমার ছেলে মেয়ে হবে না হবে, এই শয়তানদের কানে পৌঁছে দেয় এ জিনেরা, তাহলে জিনের কারবার চলে এখানে, মুছে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা কথা শুনে আর 99টা বা 100টা তাতে ফায়াকসিরু মাহু মিয়াতা কাযিব, বরং 100টা মিথ্যা তাতে মিশাই, যে 101টা কথা বললে একটা সত্য হয় 100টাই মিথ্যা হয়। কিন্তু লোকেরা সত্যটা বলে, মিথ্যার কথা বলে না, যে অমুক বলে চলে এটা তো হয়নি, ওই সত্যটা বলে যে এইটা হয়েছে। কিন্তু কথাটা এসছে কোথেকে, ওই যে আসমানে ওহির আলোচনা চলছে সেখান থেকে শয়তান শোনার চেষ্টা করে শুনে গণককে বলেছে। হ্যাঁ, শয়তান, এই বিদ্রোহী শয়তান গণককে বলেছে। আর গণক মানে ওর নাম, আপনাদের কাছে গণক হইতে হবে এটার জন্য, আপনাদের কাছে ওর নাম হইতো ওলিউল্লাহ, পীরে কামেল হইতে পারে, কথা বুঝতে পেরেছেন? কিন্তু সে গণক, যেই ব্যক্তি ভবিষ্যৎবাণী করে, সে যত আল খাল্লার দাড়ি নিয়ে হোক আর ডিরানালা পোশাক নিয়ে হোক, আর সেই ব্যক্তি যত বড় আপনার কাছে ওলিউল্লাহ, সে হচ্ছে ওলিউ শয়তান, শয়তানের বন্ধু, সেই জন্য শয়তান হয়ে কার আমাকে আপনাকে কখনো শয়তান জানাবে না, জানতে পারবে। এই হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টিগত ওহী, আল্লাহ পাকের শরীয়তগত ওহী। কোরআনে কারীম যখন নাজিল হওয়া শুরু হলো তখন তাদের উপর বেশি বাধা সৃষ্টি হয়ে গেল, আর উপর থেকে যেতেই পারে না। তার আগে কিন্তু অনেক উপরে যেত, উপরে যেত, দীর্ঘক্ষণ বসে থাকতো, আরামে অনেক কথাই শুনত। কিন্তু যেই দিন থেকে ইকরা বিসমে নাজিল হওয়া শুরু হয়েছে, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই প্রথম দিকে আয়াত নাজিল হওয়া শুরু, আর যেতে পারছে না। ছোট শয়তানরা বড় বুড়া ইবলিশকে গিয়ে, যে আরস নিয়ে বসে আছে কোন মহাসাগরে, ওকে গিয়ে অভিযোগ করলো, কি ব্যাপার, আপনার কাছে এইসব খোঁজ খবর নিয়ে আসবো, তারপরে গণকদের কাছে যারা আমাদের বন্ধু মানুষদের মধ্য থেকে ওদের কাছে এইসব খোঁজ খবর নিয়ে যাও, আমরা তো উপরে যেতেই পারি না, ব্যাপারটা কি হল, হঠাৎ করে উপরে যেতে পারি না, যেমনই যাওয়ার চেষ্টা করি ফাদ বাহু শিহাবুর সাথ, জ্বলন্ত উল্কাপিণ্ড আঘাত করি, এইটা কেমন কথাই, এই কেন শুরু হইল? ও বুড়া ইবলিশ বললো খোঁজ করবে, হয় না হয় কিছু পৃথিবীতে ঘটেছে, অবশ্যই একটা কিছু হয়েছে, না হলে এতদিন যেতে পারছিল, এখন কেন যেতে পারল? সারা পৃথিবীতে লাখ লাখ সেনাবাহিনী এই জিন শয়তানদেরকে ছেড়ে দিল, বুড়াইবে যাও খোঁজ করো। এই খোঁজ করতে করতে করতে করতে একদল জিন এসে এই তায়েফের কাছে নাখলা নামক উপত্যকায় ওয়া দিয়ে, নাখলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ফিরে এসে ফজর নামাজ পড়ছিলেন আর তেলাওয়াত করেছেন, ওখানে গিয়ে হাজির, এই কোরআনের তেলাওয়াত শুনে চমকে উঠেছে, আরে এই এত সুন্দর কথা, এত সুন্দর কথা, যার তারা ইমান তো নিয়ে আসল, কিন্তু এরা যখন কোরআন শুনলো বুঝতে পারলো এই কারণে যেতে পারছে না। এদের যারা ইমান নিয়ে আসেন তারা বুড়াকে খবর দিল, বুড়া শয়তান, হ্যাঁ এই জন্য তোমরা যেতে পারছো না, বাধাপ্রাপ্ত। এই যে কোরআন নাজেল হওয়া শুরু হয়েছে, ওপর থেকে কোরআন নাজেল হয়েছে, যদি শয়তানরা শুনতে পায় যে আয়াতগুলো নাজেল হতে যাচ্ছে, তাই না, তাহলে ও আয়াতের সাথে কিছু মিশিয়ে দিতে পারে, হ্যাঁ মিশিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। সুতরাং না, কোরআন নবী পর্যন্ত নাজল হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত নবীর কাছে কোরআন সুরক্ষিতভাবে জিব্রাইল আলাইহিস সালাম পৌঁছাচ্ছেন না, তিনি মুখস্থ করে নিচ্ছেন না, ওতে একটা অক্ষর বাড়াতে পারবে না কমাতে পারবে না, কোনো চান্স নেই। কিন্তু মধ্যখানে যদি সুযোগ পেয়ে যায় তো বাড়াতে পারে কমাতে পারে কিনা, যদি আপনার কাছে বিশেষ লেটার আসছে, আপনি একজন বড় নেতা আর নেতার পক্ষ থেকে লেটার আসছে আপনার কাছে, পৌঁছে গেলে লেটার যা অরিজিনাল লেটার পৌঁছে, কিন্তু মাঝখানে যদি ধরা খেয়ে যায় তাহলে গোয়েন্দা সংস্থার এক একের খবর, একজনের খবর বা এক সংস্থার খবর আর এক সংস্থায় পৌঁছাতে, রাস্তায় যদি ধরা খেয়ে যায় তাহলে তাতে ঘাটতি হতে বাড়তি হতে পারে, সংযোজন হয়ে যেতে পারে। তেমন বুঝতে পারছেন এই বিষয়টি ঠিক তেমনই, যা এমন যেন না হয় যে শরীয়তের ওয়াহিতে মানে কোরআনে কারিমের ওয়াহিতে এই শয়তানরা কিছু বাড়িয়ে দিতে পারে। সুতরাং ওইদিকে শুনে নিয়ে নবীর কাছে ওহি আসার আগে আগেই বা নবী সাল্লামের কাছে ওহি তো চলে এসছে, দ্রুত জিব্রাইল নিয়ে চলে এসেছেন, কিন্তু ওগুলো আগেই ওরা শুনে ফেলেছে ওইখানে যে আয়াত আসছে, ওতে আরো দু চারটি কথা নিজের পক্ষ থেকে শয়তান মিলিয়ে দিয়ে মুসলিমদের মাঝে ছড়িয়ে দিল, যেগুলি আয়াত, হ্যাঁ মানুষের রূপ ধরে, হ্যাঁ নবীর কাছে শুনেছি, আসলে সেগুলি আয়াত না, তাহলে কোরআনের হেফাজত হইতো না, কোরআন বিকৃত হয়ে যেত, যেমন ইয়াহুদি নাসারাদের কিতাব তাওরাত ইনজিল ওরা বিকৃত করেছে, ওই রকম অবস্থা হইতো। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআনে কারীম উপদেশ নাজিল করেছি আর নিঃসন্দেহে আমি তার হেফাজত করব, আল্লাহ পাক এইভাবে হেফাজত করেছেন। ওয়া হিফজাম মিন কুল্লি শাইতানিন মারিদ, আকাশ পথকে আল্লাহ পাক হেফাজত করেছেন যাতে করে আল্লাহর সৃষ্টিগত ওহি বা শরীয়তের ওহি সুরক্ষিত থাকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে, বিদ্রোহী শয়তান থেকে। তৃতীয় উদ্দেশ্য কি, তারকা সৃষ্টি করা, সৌন্দর্য হয়ে গেল, হ্যাঁ এটা তো আমরা ছোটকালে ভূগোল বিজ্ঞানে পড়েছি, দিক নির্ণয় করা। প্রাচীন যুগে লোকেরা ধ্রুব তারা দেখে দিক নির্ণয় করত, এগুলো বড় নিয়ম না। তারকা দেখে দিক নির্ণয়, তারপরে আমরা যে ছোটকালে ঘড়ি, গ্রামে ঘড়ি টুড়ি ছিল না, ঘড়ি একজনের বাড়িতে, কোথায় আর ঘড়ি? তাহলে সাহারি খাবে, সাহারি রান্না করবে, রোজা ধরবে, এসব রান্না করতে উঠবে, রাত 12টা হলো না 1টা হলো কেমন করে বুঝতো? অমুক তারকা, তারকা উঠেছে কেন? সুখ তারা তারকাটা উঠে, তারকাটা উঠেছে কত দূর উঠেছে, এত দূর উঠলে ফজর হয়ে যায়, আর এই টাইম নেই, টাইম নেই, তাতে যা আছে তাই খার, ভাত রান্নার সময় নেই, মা খালাদের কাছ থেকে সব শুনতাম। আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের জন্য তারকারাজি সৃষ্টি করেছেন, যা দিয়ে তোমরা দিক নির্ণয় করবে, রাস্তা পাবে, ফিজুলুমাতিল বাররি ওয়াল বাহরি, স্থলের অন্ধকারে, স্থলে মরুভূমিতে সফর করছেন, কিছু বুঝতে পারেন না, যাচ্ছেন মক্কা, উটের পিঠে, উটের যুগে যদি হইতেন আপনি আর আমি, তাহলে কোন দিকে যাব? লাইট এখনকার যুগের মতো না, সিগন্যাল দেওয়া আছে, দাম্মাম, এটা রিয়াজ, এটা খাবজি দেওয়া আছে, ছিল তখন? কিছু ছিল না। তাহলে কেমন করে বুঝবেন যে আমরা সামদেশ থেকে আসছি আর মদিনার দিকে যাচ্ছি, অবক্কার দিকে যাচ্ছি, হ্যাঁ না উল্টো দিকে লোহিত সাগরে ডুবতে যাচ্ছি, কেমন করে বুঝবে তারা? লেতা হাতে দুব্যাপী জুলুমাতিল বর, স্থলের মরুভূমির অন্ধকারে যাতে করে তোমরা দিক নির্ণয় করতে পারো, রাস্তা পেতে পারো। ওয়াল বাহার সমুদ্র পথে, আজকেও সমুদ্র পথে বোঝাই মুশকিল, সমুদ্র পথে জাহাজ, আজকাল তো না হয় রাডার ইত্যাদি হয়েছে, যখন এসব ছিল না কেমন করে বুঝতেন? হ্যাঁ কেমন করে বুঝবেন? ইংরেজরা, ব্রিটিশরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় এসে ঢুকলো, হ্যাঁ তারপরে আর আসছিল কোথায়, আর চলে গেল কোথায়, আর আমেরিকা গিয়ে পৌঁছে গেল, আর এটা একটা দেশ আছে আমেরিকা আবিষ্কার হল, শুনেছেন না? শোনেননি? হ্যাঁ তো এই যে রাস্তা পাওয়া, যদি এই দিক নির্ণয়ের ব্যবস্থা না থাকতো তাহলে ব্রিটিশরা আসছিল ভারত আক্রমণের জন্য ব্যবসার নাম দিয়ে, এখানে ডাকাতি করার জন্য, ছিনতাই করে নিয়ে যাওয়ার জন্য, আর দেশ দখল করার জন্য, তারা কোথা থেকে কোথায় চলে যেত? রাস্তায় পেত না, কত দল যে কোন, আর কত সেনাবাহিনী যে কোনখান থেকে কোনখানে পৌঁছে যেত, আসল গন্তব্যস্থানে পৌঁছিতে পারতাম, সৎ উদ্দেশ্য হোক অথবা অসৎ উদ্দেশ্য হোক, মানুষ এই তারকারাজি দিয়ে দিক নির্ণয় করে থাকে, ফিজুলুমাতিল বাররি ওয়াল বাহর, স্থলের অন্ধকারে আর জলের অন্ধকারে আল্লাহ পাক করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, লা ইয়াসমাউনা ইলাল মালাইল আলা, যাতে করে এই বিদ্রোহী শয়তানরা না শুনতে পারে, যাতে করে থেকে, যাতে করে তার না শুনতে পারে, এলাল মালা ইলা আলা, ঊর্ধ্ব জগতের কথা, ঊর্ধ্ব জগতের কথা মানে আসমান থেকে যে ফয়সালা হচ্ছে, ফেরেশতাদের কথা না শুনতে পারে, ওয়ুকযাফুনা মিন কুল্লি জানিব, আর তারপরেও যদি চেষ্টা করতো শোনার, যখন দিকে যাবো আর শুনবো, তাহলে তার নিক্ষেপ করা হইতো তাদের ওপর, মিন কুল্লি জানিব, চতুর্দিক থেকে কি নিক্ষেপ করা হইতো? উল্কাপিণ্ড, উল্কাপিণ্ড। জরুরি নয় যে তারকা আছে সে তারকা, এখানে একটা কথা মনে রাখেন, কারণ অনেক সময় তখন কনফিউশন হবে, এইরকম যেন না হয় যে আরে ওই তারকা খসে পড়ছে, না ওই রকমের অনুরূপ জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে, অনুরূপ তারকার মতো জিনিস দিয়ে, তারকার মতো আল্লাহ পাকের সৃষ্টি, উল্কাপিণ্ড দিয়ে আল্লাহ পাক আঘাত করছেন এই শয়তানদের উপর, এ হচ্ছে এর অর্থ। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়ুকযাফুনা মিন কুল্লি জানিব, চারিদিক থেকে এদের উপর উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয়, দহুরন, তাদেরকে বিতাড়িত করার উদ্দেশ্যে, দহুরন মানে তাদেরকে বিতাড়িত করার উদ্দেশ্যে, ওয়ালাহুম আযাবুম ওয়াসিব, এবং এই জিন শয়তানদের জন্য, জিনদের মধ্যে যারা শয়তান তাদের জন্য বিরামহীন আযাব রয়েছে, শাস্তি রয়েছে, যারা শয়তান মানে আল্লাহর নাফরমান, কাফের, মুশরিক, বিদিন, বিধর্মী, পাপিষ্ট, অসৎ উদ্দেশ্য, সাহায্য করব গণকদের, জাদুঘরদের, এই ভণ্ডপীরদের, ওইসব কথা শুনে আসবো, আর তারা গাইবের কথা বলবে ইত্যাদি, আর মানুষকে গোমরা করবে, আল্লাহ ছাড়াও কেউ অদৃশ্য জানে, গাইবের কথা জানে, এদের জন্য কি রয়েছে? দহুরান, এদের জন্য এতে রয়েছে আল্লাহ পাকের লাঞ্ছনা, আল্লাহ পাক বিতাড়িত করেন এই সব শয়তান, ওয়ালাহুম আযাবুন ওয়াসিব, এবং এদের জন্য রয়েছে বিরামহীন আযাব শাস্তি, ইল্লা মান খাতিফাল খাতফা, তবে এই শয়তান বিদ্রোহী শয়তানদের মধ্য থেকে যারা ছোঁ মেরে নিতে চায়, খাতাফে একটা মানে ছোঁ মেরে না, মুরগি বাচ্চা ছ মেরে যে উঠিয়ে নিয়ে চিল বাজে দেখেছেন না তখন নেই ছ মেরে ছ মেরে তো বিতাড়িত শয়তান এত বাধা সত্ত্বেও আকাশ পথে যাওয়ার চেষ্টা করে এবং আল্লাহর ফয়সালা ফেরেশতারা আলাপ আলোচনা ঊর্ধ্ব গগনে করছে ওইসব কথা ছ মেরে নিয়ে পালিয়ে আসার চেষ্টা করে মার খাওয়ার আগে তাড়াতাড়ি করে বাঁচতে হবে না হলে একবারে জ্বলে শেষ হয়ে যাবো বাঁচতে হবে আর ওখান থেকে নিয়ে আসতে হবে এরকম তারা রিস্ক নেই তো আল্লাহ পাক রব্বুল আর বলছেন ইল্লামান খাতিফাল খাতফা তবে শয়তানদের মধ্য থেকে যে ছো মেরে নিতে চাইবে ফাআতবাহু শিহাবুন সাকিব তাদের পিছু করে জ্বলন্ত উল্কাপিণ্ড শিহাবুন মানে উল্কাপিণ্ড আর সাকিব মানে জ্বলন্ত জ্বলন্ত উল্কাপিণ্ড এই তারকাজি তাদের উপর আঘাত করে এবং তাদেরকে ধ্বংস করে ফেলে যাতে করে ওই খবর নিয়ে আসার সুযোগ না পায় ফাস্তাফতিহিম আহুম আসাদ্দু খালকান এখান থেকে অন্য প্রসঙ্গ আল্লাহ পাক উল্লেখ করেছেন এই দশটি আয়াত সম্পর্কে জেনে রাখা ভালো আপনাদের যারা কোরআন এবং হাদিস দিয়ে দম করেন মানে ঝাড়ফুঁক করেন তারা যেসব আয়াত দিয়ে জিন ধরা রুগীদের অথবা জাদুকৃত যার উপর জাদু করা হয়েছে এইরকম ব্যক্তির ঝাড়ফুঁক করেন এলা চিকিৎসা করেন শরীয়ত সম্মত তারা এই দশটি আয়াত দ্বারা চিকিৎসা করে থাকেন জরুরি নয় যে আপনাকে ওর জন্য একবারে মানে কোন স্পেশালিস্ট হইতে হবে একদম সাধারণ মুমিন পরিষ্কার মানুষ আপনি হারাম থেকে বেঁচে থাকেন পাপ থেকে বেঁচে থাকেন কারণ যদি পাপ থেকে না বাঁচেন বেশি পাপে থাকেন তো যেসব জিন শয়তানকে তাড়াবার চেষ্টা করার পাল্টা আক্রমণ আপনার উপর করে দিতে পারে এই জন্য বলছি যে কোনো মুসলিম কোরআনের আয়াত দিয়ে রাসূলের হাদিসের দোয়া দিয়ে চিকিৎসা করতে পারে ঝাড়ফুঁক করতে পারে কিন্তু ঝাড়ফুঁক করতে গিয়ে যদি আপনি ওই শয়তানের মতে হন এদিকে হারাম খাচ্ছেন ঘুষ খাচ্ছেন সুদি কারবার হারাম ব্যবসা হ্যাঁ বাকালা মুদিখানার দোকান আর সিগারেট আর বিড়ি বিক্রি হ্যাঁ বিড়ি বিড়ি বাঁধাই হচ্ছে রুজি আর আপনি ওই ঝাড়ফুঁক দম করছেন ওই হারাম রুজি খাবেন আর শয়তানকে তাড়াতে যাবেন শয়তান বললে তুই টেক শয়তান আমাকে তাড়াবি তোকে দেখবো হ্যাঁ বুঝতে পেরেছেন এই জন্য মুত্তাকি পরহেজগার মানুষ কোরআন এবং হাদিস দিয়ে কোরআন আয়াত দিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া দিয়ে যে কোনো দোয়া দিয়ে যে কোনো আয়াত দিয়ে চিকিৎসা করতে পারে তবে এই চিকিৎসার ক্ষেত্রে তারা বলেছেন যেসব আয়াতগুলিতে জিনের কথা শয়তানের কথা এবং তাদের সম্পর্কে আল্লাহ পাক উল্লেখ করেছেন কিছু কথা ওই আয়াতগুলি দিয়ে চিকিৎসা করা ভালো এই আয়াতগুলিতে শয়তানের কথা শয়তান আকাশ উর্দু আকাশ যাওয়ার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় এবং উল্কাপিণ্ড দিয়ে তাদেরকে ধ্বংস করা হয় আঘাত করা হয় এসব কথা যেহেতু উল্লেখিত রয়েছে সুতরাং এই দশটি আয়াত পড়ে দম করা জেনে ধরা রোগী জাদু জারুকে করা হয়েছে তার চিকিৎসা এসবের চিকিৎসার ক্ষেত্রে ভালো আল্লাহ পাক ইরশাদ করেছেন তারপরে ফাস্তাফতিহিম হে নবী সুতরাং তুমি তাদের জিজ্ঞাসা করো ফাস্তাফতিহিম মানে তাদেরকে ফতোয়া জিজ্ঞেস করো ইস্তিফতা মানে ফতোয়া জিজ্ঞেস করা তো ফতোয়া জিজ্ঞেস করা মানে কি মাসলা জিজ্ঞেস করা ফতোয়া মানে আলাদা কিছু না ফতোয়া মানে শরীয়তের কোন মাসলা জিজ্ঞেস করা এখানে শাব্দিক অর্থে ইস্তিফতা ব্যবহার হয়েছে মানে তাদেরকে তুমি জিজ্ঞেস করো ফাস্তাফতিহিম আচ্ছা এই কাফের বিধর্মীদেরকে মুশরিকদেরকে যারা আল্লাহ পরকালে বিশ্বাসী না এদেরকে জিজ্ঞাসা করো আহুম আসাদ্দু খালকান আম্মান খালাকনা তাদেরকে সৃষ্টি করা মানে হে মানুষ মুশরিক কাফের নাস্তিক বিহীন হ্যাঁ যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নও তোমাদের সৃষ্টি করা বেশি কষ্ট করা আল্লাহর জন্য না আম্মান খালাক না বা অন্যান্য সৃষ্টি যেগুলোকে আমি সৃষ্টি করেছি আসমান সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি আসমানের সুরক্ষার ব্যবস্থা করেছি এই জিন শয়তান সৃষ্টি করেছি আবার তারা যদি অসৎ উদ্দেশ্য নিয়ে আকাশ পথে যায় তাদেরকে বিতাড়িত করার জন্য ধ্বংস করার জন্য আমি ব্যবস্থা রেখেছি এগুলি বেশি কষ্টকর সাড়ে তিন হাতের মানব সৃষ্টি করা বেশি মুশকিল না বিশাল আসমান জমিন পাহাড় পর্বত আর সাগর মহাসাগর সৃষ্টি করা বড় কঠিন হ্যাঁ আমাদের তুলনায় আল্লাহর কাছে কোনোটাই কঠিন নয় তাই না কিন্তু আমাদের কাছে যদি রাখা হয় যে তোমাকে সাড়ে তিন হাতের একটা তৈরি করে দিতে হবে আর একজনকে বলা হয় যে তোমাকে একটা বিশাল একটা ফ্যাক্টরি তৈরি করে দিতে হবে আরে বাবা আমি বিশাল ফ্যাক্টরি করে তৈরি করতে পারি তাই না কিন্তু যদি বলা হয় তোমাকে এই দুই হাতের একটা এয়ার কন্ডিশন এসি তৈরি করে দিতে আমাদের এই যে জহির আছে এখনই রেডি তাই না কারণ টেকনিশিয়ান ঠিক না তো আল্লাহ বলছেন তাদেরকে জিজ্ঞেস করো আহম আসাদ্দু খালকান এই মুশরিক কাফের বিধর্মীগুলোকে বা মানুষকে সৃষ্টি করা কি বেশি কঠিন, আম্মান খালাকনা নাকি ওই সব সৃষ্টি ফেরেশতা, বিশাল বিশাল ফেরেশতা, জিন, হ্যাঁ, তারপর আসমান জমিন আরো কিছু, ওগুলো সৃষ্টি করা বেশি কঠিন। ইন্না খালাকনাহু মিন তিনিল্লাজে, মানুষ তুমি তোমার মূল যে কি, তোমার আসল কি সেদিকে একটু ফিরে যাও, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মিন তিনিন, এমন এক কাদা থেকে যা বড় আঠা, লাজেবন মানে আঠা, আঠা কাদা থেকে, কাদাকে যখন সানবেন মাটি আর পানি মিশান আর তারপরে সেটাকে যত সানবেন তত কি হবে, আঠা আঠা হবে। কাদাতে নেমেছেন আর নামার পরে হাঁটু না হাঁটুর অর্ধে গেছে আর পা উঠানো জানে, এমন হ্যাঁ চেটচেটে আর আঠা কাদা, এত শক্ত মাটি, এটেল মাটির এলাকা, কোনদিন গেছেন কেউ, ওটা যায় না, অনেক সময় আর ওটা যাবে না মনে হয়, আর যদি হাঁটুটা ঢুকে যায় তার উপায় নেই, কেউ যদি ট্রেনে না ওঠে তা আপনার উপায় নেই যে উঠবেন, এমনও জমিন আল্লাহ পাকের আছে দুনিয়াতে, আছে আমাদের অঞ্চলে আছে। আল্লাহ পাক বলছেন যে আদমকে সৃষ্টি করেছি এমন কাদা থেকে যে বড় আঠা কাদা, আঠা কাদা দিয়ে আল্লাহ পাক তৈরি করেছে। বল আজিব তাহ, হে নবী বরং তুমি আশ্চর্য হবে, তুমি আশ্চর্য হবে এদের আচরণে, যে আল্লাহকে অস্বীকার করছে, পরকালকে অস্বীকার করছে, তুমি আশ্চর্য হবে, এ একটা অর্থ। আর একটা অর্থ কোন কোন তাফসীরকারগণ বলেছেন যে তুমি আশ্চর্য হবে আল্লাহ পাকের কুদরত দেখে, যে বিশাল আসমান জমিন আর এই আসমানে অসংখ্য তারকা নক্ষত্র আর সূর্য চন্দ্র আর পাহাড় পর্বত সাগর মহাসাগর নদ নদী, আল্লাহ পাক কত কি সৃষ্টি করে রেখেছেন, বলে আজিব তা, তুমি এগুলো দেখে আশ্চর্য হবে, এ আল্লাহ পাকের কুদরত, আর তাতে তুমি আল্লাহ পাকের মহিমা প্রকাশ করবে। ওয়াস খান, আর তারা কি করছে, ঠাট্টা মজা করেছে, তুমি যদি আল্লাহ পাকের কুদরত আর নাস্তিক ঠাট্টা করে দেখো দেখো, এগুলো সব প্রাকৃতিক, হ্যাঁ ন্যাচুরাল সব, তাই না, ওর কাছে সব প্রাকৃতিক আর প্রাকৃতিক। একজনের হঠাৎ ছিল ফকিরের ছেলে আর উত্থান হলো, কোথায় রাজা হয়ে গেল, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়ে গেল, আর একজন ছিল সে রাজার বংশের মোগল বংশের রাজবংশের সিয়াজ রিক্সা চালক হয়ে গেল। বল আজিব তাহ, একজন মমিন আশ্চর্য হবে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ কি না করতে পারে, হ্যাঁ রাজবংশের লোক আল্লাহ রিক্সা চালক করে দিয়েছেন, হ্যাঁ বড় বড় জমিদারদের ছেলে এখন রিক্সা চালক হয়ে আছে আমাদের দেশে, আর যে পথের ফকির ছিল তার সন্তান কোথায় চলে গেছে, এইভাবে একটা একটা করে যদি দেখেন বল আজিব তাহ, আল্লাহ পাকের কুদরত আপনি আশ্চর্য হবে, একজন মমিন আশ্চর্য হবে। বয়স খারণ আর কাফের বিধর্মী নাস্তিক, আপনি যদি আল্লাহর কুদরতের কথা বলেন আপনাকে নিয়ে ঠাট্টা করবে, দেখো এখন এইসব কথা কলেজের মসজিদে যেসব ইমানদার ছেলেরা পড়ে তাদের বক্তব্য, অনেক ভাইয়ের আমাকে বলেছে যে মাস্টার ডিগ্রিতে পড়ার জন্য গেছি আর কিছু নাস্তিক ছেলেরা সাথে সাথী সঙ্গে আছে পড়ে, কোনদিন ধর্মের কথা বলেছি বা নামাজের কথা বলেছি, আরে তুমি এখনো এগুলো কথা বলো, আরে তুমি এখনো তুমি এমএ পাশ করছো আর তুমি এখনো তো ইসলাম, এখনো আল্লাহ, এখনো পরকাল, এখনো নামাজ, ওগুলো তুই পড়ে আছো তুমি, সুবহানাল্লাহ, বলে আজেব তো এস খারুন, এরা তোমাকে নিয়ে ঠাট্টা করবে, আল্লাহর কুদরত দেখে তুমি আশ্চর্য হবে, আল্লাহর সৃষ্টি দেখে তুমি আশ্চর্য হবে, আর কাফের বিধি নাস্তিক বিধর্মী তোমাকে নিয়ে ঠাট্টা মজা করবে, আরে কি রে তুই তো এখনো মূর্খ আছিস, মৌলবাদী আছিস, তুই বিএমএ পাশ করে নিলি কলেজের স্টুডেন্ট তুই, আর তুই এখনো ওইসব কথা বলিস, হ্যাঁ খারুন ঠাট্টা মজা করবে এই বিদিনটা। আল্লাহ পাক তারপরে এরশাদ করছেন ওয়াইদা যুক্কিরু লা ইয়াজকুরুন, আর তাদেরকে উপদেশ দেওয়া হলে বিদিন বিধর্মীদেরকে উপদেশ দেওয়া হলে লা ইয়াজকুরুন, তারা উপদেশ নিতে চাইবে না। ওয়াইদারা আয়াতান ইস্তাসখিরুন, আর আল্লাহ পাকের কোন মুজিজা নিদর্শন যদি দেখে কুদরতে কামেলা দেখে ইস্তাসখিরুন, তাহলে ঠাট্টা মজা করে, এমনকি চাঁদকে বিদীর্ণ করে দুই টুকরো করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিলেন, তারপরে তারা বলতে লাগলো এর তো বড় জাদু করে, এতদিন তো মনে করছিলাম এর জমিনে দুনিয়াতে জাদু চলে আকাশের জাদু চলে, হ্যাঁ কোন নিদর্শন যদি দেখি মুজিজাই হোক আর কোন অলৌকিকত্বই হোক নবী থেকে অথবা কোন আল্লাহ পাকের কুদরতের বহি প্রকাশ আয়াত সৃষ্টিগত আয়াত দেখে আস্তে আস্তে করবে, শরীয়তের বিধিবিধান আয়াত শরীয়তি আয়াত হইতে পারে, শরীয়তের বিধিবিধান বয়ান করো ঠাট্টা করবে, এখনো তুই কি করছিস নামাজ পড়ছিস এক্সারসাইজ করছিস আস্তে আস্তে। ওয়াকালু, আর তারা বলে ইন হাজা ইল্লা সিহরুম মুবিন, এ তো হচ্ছে একমাত্র সুস্পষ্ট জাদু, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এইসব কোরআনের কথা যে পড়ছে না, এগুলি জাদু, তারা জাদু বলতে গেলে। আর তারা বলে আয়দা মিথনা ওয়াকুন্না তুরাবা ওয়াইদামান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তাদেরকে মতের কথা বলতেন, মতের পরে পুনরুত্থান আবার উঠানো হবে এই কথা বলতেন, তখন তারা আশ্চর্য হতো। তাদের একশ্রেণীর লোকেরা পরকালে বিশ্বাসী ছিল না, তাই বলতো তারা আয়দা মিথনা, আমরা কি যখন মরে যাব, মিথনা আর মুতনাও হয়, মাতা মুতও হয় যেটা প্রসিদ্ধ, আর মাতা ইয়ামাতো সামে আসমাও থেকে হয়, যারা গ্রামার বুঝেন তাদের জন্য বললাম, যদি মাতা ইয়ামুত হইতো তো মিথনা হইতো না, মুতনা হইত। আয়দামা মৃত্যু আছে কোরআনে কারিমে, এশিয়াগুলি মৃত্যু দিয়ে আছে। আয়দা মিথনা যখন আমরা মরে যাব, ওয়াকুন্না তোরাবান আর আমরা মাটি হয়ে যাব, ওয়াইদামান আর হাড়হাড্ডিতে পরিণত হয়ে যাব, আইন্না লামাবুসুন তারপরেও কি আমাদেরকে উঠানো হবে, আবার কি আমাদেরকে উঠাবে, মরে গেলাম সরে গেলাম কিছুদিন হাড়হাড্ডি থাকলাম তারপরে মাটিতে মিশে গেলাম শেষ। যারা বেনামাজি তাদেরকে আমি ভালো করে জিজ্ঞেস করছি, আল্লাহর রাস্তা বলুন তো দেখি, পরকালে বিশ্বাস আছে যদি কোনো বেনামাজি থাকেন এখানে? আধা নামাজি, তিন অক্ত নামাজি, চার অক্ত নামাজি, ফজর নামাজ পড়েন না, তাদেরকে জিজ্ঞাসা করছি পরকালে বিশ্বাস আছে? বললেন কি বলেন আপনি সাহেব, আপনি আমাদের কি সন্দেহ করছেন? একশোবার তাই না, একশোবার বিশ্বাস আছে পরকালে। আর পরকালে কি আমাদের প্রথম প্রশ্ন কি হবে নামাজ সম্পর্কে? তো চার পড়ে ফজর পড়েন না, পাস করতে পারবে না, প্রথমে ফেল। যদি নামাজে ফেল তো আবার রোজা আর জাকাত আর হজ দিয়ে আর উমরা দিয়ে কাজ হবে? এক সফরে পাঁচটা উমরা কাজে আসবে, এ ডাউন কোয়ালিটির উমরা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। সুতরাং আল্লাহর হস্তে বিশ্বাসটা ভালো বিশ্বাস করেন, আপনার বিশ্বাস আপনাকে যেন বাধ্য করে নামাজ পড়তে বলতে না হয়। আপনাকে কেন বলতে হবে? কারণ আপনার মাথার ব্যথা, আপনাকে আপনার হিসাব দিতে হবে, আমি হিসাব দেবো আপনার, আমার হিসাব আপনি দেবেন, আপনাকে ওঠাবার জন্য আপনাকে বাধ্য করবে আপনার ইমান, আপনার বিশ্বাস যে আল্লাহ নামাজ ছাড়া তো আমার কোনো উপায় নেই। সুতরাং যে ব্যক্তি নামাজ পড়ে না, আধা নামাজ দিয়ে আর বলছে যে আমার পরকালে বিশ্বাস আছে, হাড়হাড্ডি হয়ে মাটিতে মিশে যাব না বরং উঠবো, অথচ নামাজ পড়ছে না, মিথ্যাবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন মুশরিক কাফেরদের কথা, যারা পরকালে বিশ্বাসী ছিল না, আমাদের কি উঠানো হবে, এমনকি আমাদের বাপদাদাকে উঠানো হবে? আবাউনাল আউয়ালুন, আমাদের পূর্বের, আমাদের পূর্বে তার বাপদাদা পূর্বপুরুষদেরকে উঠানো হবে? কুল, হে নবী তুমি বলো, তার নাম, হ্যাঁ অবশ্যই তোমাদেরকে উঠানো হবে, তোমাদের বাপদাদা চোদ্দ পিঁড়িকে উঠানো হবে, পূর্বপুরুষদেরকে উঠানো হবে। ও আন্তুম দাখেরুন, আর তোমরা সেখানে লাঞ্ছিত হবে, যদি জবাবদেহি না করতে পারো আল্লাহর সামনে হাজির হয়ে, ফরজের জবাব দিতে পারলে না, ফরজ নামাজের, রোজার জবাব দিতে পারলেন না, জাকাতের জবাব দিতে পারলেন না, হজের জবাব দিতে পারলেন না, হারাম থেকে বেঁচে থাকার জবাব দিতে পারলেন না, হ্যাঁ শিরক মুক্ত জীবনযাপনের জবাব দিতে পারলেন না, বিদাত মুক্ত জীবনযাপনের জবাব দিতে পারলেন না, তৌহিদ প্রতিষ্ঠাকারী সুন্নতের অনুসারী হওয়ার ক্ষেত্রে জবাবদেহি করতে পারলেন না, ফেল করে গেলি, তাহলে আন্তুম দাখিরুন, তোমরা লাঞ্ছিত অপদস্থ হবে। ফাইন্নামা হিয়া যাজারাতুন ওয়াহিদা, এই বিশাল দুনিয়া আর বিশাল দুনিয়াকে কত যে সাজাচ্ছে মানুষ নিজের পয়সা দিয়ে, তাই না? কত উঁচা উঁচা টাওয়ার তৈরি করে আর কত টাকা খরচ করে কত সুন্দর করে যে সাজাচ্ছে বড় বড় শহর দেখে, এই দিকটা আপনি চিন্তা করে যে মানুষ কত খিদমতের লেগে আছে দুনিয়া, হ্যাঁ এই দুনিয়া ধ্বংস হতে আল্লাহর একটি শব্দ লাগবে, সিঙ্গা ফুক, আল্লাহ বলছেন ফাইন নামাহিয়া যাজরা তু ওয়াহিদ, সেটা একটি বিকট শব্দ হবে মাত্র, সিঙ্গার একটি ফুক, আর সেই ফুকের বিকট একটি শব্দ মাত্র হবে। ফায়দা হুম ইয়ানজুরুনা, হঠাৎ করে তখন সবাই হাড় হাড্ডিতে গোস্ত লেগে সেজে আর আত্মা এসে উঠে কবর থেকে উঠে তাকাবে, হইল কি হইল কি, ফায়দা হুম ইয়ানজুরুন, তখন তারা তাকাতে থাকবে এদিকে সেদিকে। ওয়াকালু, সেই সময় বলবে অবিশ্বাসীরা যারা পরকাল বিশ্বাস করত না, পুনরুত্থান বিশ্বাস করত না, আমরা তো মরে গেলাম, বাস পেট তো পেট, এই দুনিয়াটাই সবকিছু, দুনিয়াতে নেতৃত্ব পেলাম, পেট পেলাম, পেট সুখী, জগৎ সুখী, ব্যাস স্ত্রী সুখী, ছেলে মেয়ে সুখী, সব সুখী, যাদের এই অবস্থা ছিল, তখন বলবে হায় হায় সর্বনাশ। ওয়াকালু, তারা বলবে ইয়া ওয়াইলানা, হায় দুর্ভোগ, হায় আমাদের সর্বনাশ, হাযা ইয়াউমুদ্দিন, এটাই তো বিচার দিবস, এটাই তো হচ্ছে প্রতিদান দিবস, দিন মানে জাজা, এখানে দিন মানে, এই দিন মানে ধর্ম নয়, দিন মানে হচ্ছে আল জাজা মালিক ইয়াউমিদ দিন মানে মালিক ও ইয়াউমিল জাজা প্রতিদান দিবসের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। ওখানে সূরা ফাতিহা যে দিন ব্যবহার হয়েছে সেই দিন মানে হচ্ছে প্রতিদান বদলা, আর ইন্নাদ্দিন আইন্দাল ইসলাম ওই হচ্ছে দিন মানে জীবন বিধান আল্লাহ প্রদত্ত বিধান। হাজা ইয়াউমুল ফাসল এই হচ্ছে ফয়সালার দিন, চূড়ান্ত ফয়সালার দিন। আল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন যাকে তোমরা মিথ্যা মনে করতে। সুতরাং আল্লাহ পাকের হুকুম হবে উনসুরুল লাযিনা যালামু ওয়া আযওয়াজাহুম আমা কানু ইয়াবুদুন, ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন যে উনসুরুল লাযিনা যালামু জালেমদেরকে একত্রিত করো সমবেত করো, ধরো জালেমদেরকে এক জায়গায় করো, ওয়া আযওয়াজাহুম এবং তাদের সাথী সঙ্গীদেরকে একত্রিত করো। এখানে আযওয়াজ যাওজ মানে হচ্ছে জোড়া, সে স্ত্রী স্বামীর জোড়া আর স্বামীর স্বামী হচ্ছে স্ত্রীর জোড়া, এই এক জোড়া। এই জন্য স্বামী স্ত্রীকে যৌজ বলা হয়, যৌজ স্বামীকে বলা হয়, যৌজ স্ত্রীকে বলা হয়। যদি ওইটাকে আরো যদি স্পষ্ট করে বলেন তো যৌজতুন মানে স্ত্রী আর যৌজ মানে স্বামী, কিন্তু যৌজ দুটোকে বলা হয়। আয়াতেন খালাকাল মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের আল্লাহ স্বামী স্ত্রী তৈরি করেছেন। আর এখানে যৌজ মানে একই রকমের লোক, মানে আল্লাহ পাক কিয়ামতের দিন আদেশ করবে যখন সিংহে ফুক হয়ে গেল হাসরের মাঠে, ও শরুল্লাহ জালাম বিশেষ করে জালেমদেরকে এক জায়গায় করো, ওয়াজওয়াজাহুম এবং তাদের সাথী সঙ্গীদেরকে একত্রিত করো। আকিদার ক্ষেত্রে সাথী সঙ্গী, এবাদতের ক্ষেত্রে সাথী সঙ্গী, আখলাক চরিত্রের ক্ষেত্রে সাথী সঙ্গী, ক্রাইম অপরাধের ক্ষেত্রে সাথী সঙ্গী। কি বুঝলেন, বুঝলেন আমার কথা? মুশরিক গ্রুপ পৌত্তলিক একদিকে, কবর মাজার পূজারী একদিকে, হ্যাঁ বিদাত পন্থী একদিকে, হ্যাঁ মানবরীচিত বিধানের বিশ্বাসী একদিকে, একসাথে হও তোমরা। হ্যাঁ তোমরা এই মানবরীচিত বিধানের জন্য যে মেহনত করেছে, যদি আল্লাহ আর দিন কোরআন করিমের খেদমতে যদি একটু মেহনত করতে না করো, ওই রকমই এখন তরিকতলা, যত তরিকতলা একদিকে, বেনামাজি একদিকে, হ্যাঁ বেরোজাদার একদিকে, ও শরীর লেদে না জালামু জালেমদেরকে ওয়াজ আর তাদের সাথে সঙ্গীদেরকে, জাকাত দেয়নি জাকাত যারা জাকাতে বখিল এদেরকে এক দলে, হজ ফরজ হজ করেনি এক দলে এদেরকে, কৌশল তরিকা তোলা আসে দেখো, যত তরিকা যত তরিকা, আল্লাহর নবীর তরিকা ছাড়া বাকি যতগুলি তরিকা সবগুলি বলে এক এক দল করো এদেরকে আলাদা আলাদা, কৌশলেজনা জলাম ওয়াজওয়াজ সাথী সঙ্গীদেরকে, নেতার ভক্ত নেতার ভক্ত একদিকে করো। অমাকামে আবদুন আর যেসবের তারা ইবাদত বন্দী করত পুজো করত আল্লাহকে বাদে মিন দুনিল্লাহ, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম আর এদেরকে রাস্তা দেখিয়ে দাও জাহান্নামের রাস্তা, জাহান্নাম কোন দিকে আছে এদেরকে ভালো করে দেখিয়ে দাও, জাহান্নামের দিকে ধাক্কা দাও এদেরকে, নিয়ে যাও জাহান্নামের দিকে। জাহান্নামে নিয়ে যাওয়ার আগে কি আর বিচার হবে না? আল্লাহ বলছেন হ্যাঁ বিচারও হবে, হুকুম তো হয়ে গেলে এদেরকে জাহান্নামে নিয়ে যেতে হবে। ওয়াকিফুহুম আর এদেরকে জমা করে একত্রিত করে এদেরকে দাঁড় করো, সুবহানাল্লাহ আল্লাহ পাকের হুকুম ওয়াকিফুহুম ইফ, দেখবেন আজকাল স্টপের জায়গায় কিফ লেখা আছে, যারা ড্রাইভিং করেন তারা বুঝেন ভালো করে তাই না, যারা পড়ি কম্পিউটার পরীক্ষা দিয়েছেন যদি টিফ লেখা থাকে তার মানে কি, হ্যাঁ স্টপ তাই না, টিফ এর বহু বচন হচ্ছে টিফু, টিফ এর বহু বচন হচ্ছে জমা হচ্ছে টিফু, ওয়াকিফু এবং ওয়াকিফুহুম এদেরকে দাঁড় করাও থামাও, ইন্নাহুম মাসউলুন কারণ এদেরকে জিজ্ঞাসা করা হবে। মাসউল আজকাল মানে আন্তা মাসউল মানে তুমি এর বোঝা উঠাবে, তুমি এর দায়িত্বশীল, বুঝছে না, জিজ্ঞাসা করা হবে। সালায়াস আলো থেকে মাসউল ইসম মাফউল মানে যাকে জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসিত ব্যক্তি, এদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমার যৌবনের হিসাব দাও, তোমার বয়সের হিসাব দাও, তোমার ধন সম্পদের হিসাব দাও, তোমার বিদ্যার হিসাব দাও, তোমার নামাজের হিসাব দাও, তোমার তৌহিদের হিসাব দাও, তোমার সুন্নতের ভক্ত ছিলে না বিদাত ভক্ত ছিলে তার হিসাব দাও। অকিফুহুম এদেরকে থামাও হাসরের মাঠে, ইন্নাহু মাসউলুন এদেরকে নিশ্চয় জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক তখন এই অপরাধীদেরকে দলে দলে হাজির করবেন আর জমা করবেন ফেরেশতাদেরকে দিয়ে, তখন একে অপরকে সব এক জায়গায় হয়েছে, আল্লাহ এদেরকে জিজ্ঞেস করবে মা লাকুম লা তানাসারুন কি হয়ে গেছে এখন চুপ হয়ে বসে আছে কেন, লা তানাসারুন এক অপরের সাহায্য করতে পারো না, বাতেলে সাহায্য করেছিলে, মিছিল আর ভাঙচুরে তো খুব সহযোগিতা করেছিলে বাতিল কাজে, শিরক বিদাতে খুব ওরস ওরস ওরসের দল পাকাইতে খুব সাহায্য করেছিলে, লাখ লাখে হাজির হয়েছিলে দেশের আনাস কানাস থেকে বিদেশ থেকেও আজমিরে পৌঁছেছিলে, লাতানা সারণ এখানে তো সাপোর্ট করো সহযোগিতা করো, তোমাদের এগুলো তো সাথী সঙ্গী সব, মালাকুম কি হয়ে গেছে তোমাদের লাতানা সারুন একে অপরে সাহায্য করতে পারো না, বালহুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, বরং সাহায্য কোথায় করবে, আজকে তোমরা আত্মসমর্পণ করবে, আজকে তোমরা আত্মসমর্পণ করেছো, আজকে সারেন্ডার করা ছাড়া তোমাদের কোনো উপায় নেই। ইস্তিসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। ওয়াকবালা বাদুম আলা বাদি ইয়াতাসআলুন, আর তারা মুখোমুখি হবে, আকবালা বাদুম আলা বাদি মানে তারা সামনাসামনি হবে, একে অপরের মুখোমুখি হবে, সামনাসামনি হবে, ইয়াতাসআলুন আর পরস্পরকে জিজ্ঞেস করবে, কালু তারা বলবে, একদল, এর আগের আয়াত গত সপ্তাহে বা তার আগে সপ্তাহে আলোচনা হয়েছে, একদল ভক্ত আর একদল হচ্ছে নেতারা, কালু তারা বলবে, ইন্নাকুম কুনতুম তাদুনানা আনিল ইয়ামিন, সাধারণ লোকেরা ভক্তরা নেতাদেরকে বলবে, কালু মানে বলবে সাধারণ লোকেরা যারা অন্ধ অনুকরণ করেছে আল্লাহর কথা কোরআনে কারীম বাদ দিয়ে, রাসূলের হাদিস আর সুন্নাত আদর্শ বাদ দিয়ে অন্ধভাবে আমাদের হুজুররা বলেছে, আমাদের মুরব্বীরা বলেছেন, আমাদের তরিকতের পীর মাশাইখ বলেছেন, আমাদের নেতারা বলেছেন, ধর্মীয় নেতা বা রাষ্ট্রীয় নেতা ইত্যাদি বাতিল কথা, কোরআন হাদিস বিরোধী কথা বলেছেন। ওই ক্ষেত্রে যদি কোরআন হাদিসের কথা আল্লাহ পাকের এবং রাসূলের কথা হয় তাহলে তো কোনো কথাই নেই, কারণ এটা আল্লাহ এই জন্য নাজিল করেছেন যে তোমরা কোরআন হাদিস মোতাবেক জীবনযাপন করবে। কিন্তু কোরআন এবং হাদিস বাদ দিয়ে উপেক্ষা করে যদি মানুষের কথা মানো, তখন এই নেতাদেরকে ভক্তরা ধরবে, তিরস্কার করবে, আর ভক্তরা নেতাদেরকে তিরস্কার করবে, পরস্পরকে তিরস্কার করতে থাকবে। তালু তারা বলবে মানে ভক্তরা বলবে, ইন্নাকুম কুনতুম তাতুনানা আনিল ইয়ামিন, তোমরাই তো আমাদের কাছে এসেছিলে গো আনিল ইয়ামিন, জবরদস্তি, আরে তোমাদের কথা শুনতাম না, জবরদস্তি তারা ঘরে ঘরে এসে আমাদেরকে গুমরা করেছে, বাড়িতে বাড়িতে এসে গুমরা করেছে, তোমরা এই করো সেই করো, কে মিলাদ করবে, কতটা মিলাদ, এই গ্রামে কতটা মিলাদ, পেলাম মিলাদের ব্যবসা। কালকে এক ভাই বলছিল, আমি ভাবছিলাম যে শবে বরাতে শুধু হালুয়া রুটিরই ব্যবসা হয়, না বলছে যে বিরাট মিলাদের ব্যবসা হয়, এক এক মোল্লা কত শত মিলাদ এক রাতে করে, তুই এত টাকার লাভ কি করে বা ছাড় দে, বিনা পুঁজির ব্যবসা, যাতে কোনো পুঁজি ইনভেস্ট করতে হয় না, সরকারি লাইসেন্স লাগে না, কিছুই লাগে না, বিনা পুঁজির ব্যবসা, কি জন্য এই এই সবে বরাত ছাড়বে, কোরআনে না থাক, হাদিসে না থাক, পেটে তো আছে, পেটে নাই, কারণ পেটের ব্যবসা তো করতে হবে। জি, তারা বলবে, ইন্নাকুম কুনতুম তাতুনানা, তোমরা আমাদের কাছে আসতে, আনিল ইয়ামিন, ইয়ামিনের একটি তাফসীর দিয়ে অর্থ করলাম, ইয়ামিন ইয়ামিন মানে তোমরা জোর করবে আসতে, মানুষের ডান হাতে বেশি শক্তি বাম হাতে তুলনায়, ঠিক না, তো ইয়ামিন মানে তোমরা জোর করবে আমাদেরকে, এগুলো করিস, আমরা করতাম না আসলে, বারবার করে তোমরা বলেছে চলো চলো, আরে দেশে না হলেও চলো একবার বিদেশ চলো, তোমার তো পয়সা আছে, চলে একবার খাজা বাবার দরগা থেকে ফিরে আসে, বাংলাদেশের মানুষকে কোথায় ভারতের আজ বেড়ে নিয়ে চলে এসেছে, বারবার করে তোমরাই তো আমাদের গুমরা করেছে। এইভাবে যত নেতারা ভক্তদেরকে গুমরা করেছে, ধর্মীয় নেতা হোক আর দুনিয়ার নেতারা হোক, যেখানে গুমরা করেছে ইসলাম থেকে, কোরআন হাদিস থেকে, তোমরাই তো জবরদস্তি আমাদেরকে টেনে নিয়ে গেছো, যাবে না মিছিল, টেনে জবরদস্তি নিয়ে গেছে, নাহলে মারব, মারধর করে নিয়ে যায় না, যা সৃষ্টি করে যেতেই হবে, তখন কেন যাবি না, আনিল ইয়ামিন মানে তোমার বল প্রয়োগ করে তোমরা জোর পূর্বক আমাদেরকে আমাদের কাছে এসেছিল, আর জোর পূর্বক আমাদেরকে গুমরা করেছিল। আর আরেকটি অর্থ হচ্ছে কালু তারা বলবে ভক্তরা, ইন্নাকুম কুনতুম তাতুনানা আনিল ইয়ামিন, কোন কোন তাফসীর কাজে কাসির উল্লেখ করেছেন, তোমরা আমাদের কাছে ডান দিক থেকে আসতে, অর্থাৎ ভালোর দিক থেকে এসে ভালো রাস্তায় বন্ধ করে দিতে, কারণ মানুষের কাছে ভালো জিনিসটা আসে ডান দিক থেকে, আরো বিভাষায় এই জন্য কিয়ামতের দিনও নেক লোকদের আমল নামা ডান হাতে আসবে, তাই না, তোমরা ডান দিক থেকে আসতে মানে ভালো দিক থেকে এসে ভালো রাস্তায় তোমরা বন্ধ করে দিতে, কোরআন হাদিসের আলেমরা এসে সুন্নতের কথা বলবে, তৌহিদের কথা বলবে, বিদাত থেকে সতর্ক করবে, শিল থেকে সতর্ক করবে, ওদের সম্পর্কে এমন কথা বলতে যে আমরা তাদের কথা শোনার সুযোগই পেতাম না, খবরদার শুনবে না ওদের কথা, সৌদি আরবে যাচ্ছ যাচ্ছ, ওখান থেকে রিয়াল নিয়ে আসবে, খবরদার ওখানকার ধর্ম নিয়ে আসবে না, বলে না বিদাতে বললাম, সতর্ক করে পাঠাই, বহু লোককে সতর্ক করে পাঠিয়েছি বিদাতে বললাম, যাও যাচ্ছ তুমি সৌদি আরবে একটু সাবধান থাকে, ওখানকার ধর্মকর্ম থেকে সাবধান থাকি, আবার ওয়াহাবি হয়ে ফিরিও না। ইন্নাকুম কুনতুম তাতুনানা আনিল ইয়ামিন, কল্যাণের রাস্তার দিক থেকে এসে রাস্তায় বন্ধ করে দিয়েছে, ভালো দিকে যেতেই দাও নি তোমরা। কালু তখন এই নেতারা বলবে, কথোপকথন হাসরের মাঠে, বললাম তা কোনো মুমিনিন, বরং তোমরাই তো মুমিন ছিল না, বেঈমান ছিল, আমরা যে অর্দস্তি করেছি তোমরা আসলে বেঈমান ছিল, চেষ্টা করলে তোমরা পারতে, আমাদের কেন দোষ চাপাচ্ছ শুধু আমাদের উপর? হ্যাঁ, আমাদের তোমাদের উপর কোন কর্তৃত্ব ছিল না, সুলতান মানে কর্তৃত্ব, এমন না যে জবরদস্তি তোমাদের উপর একবারে চেপে পড়েছিলাম, ঝাঁপিয়ে পড়েছিলাম, জবরদস্তি করেছি, এমন কিছু না। বলকুন্তুম কওমান তাগিন, বরং তোমরাই সীমালঙ্ঘনকারী জাতি ছিলে। এই তর্ক বিতর্ক হওয়ার পরে সেখানে কম কর্মাইজ হবে যে দেখো ভাই উপায় আর নেই, তোমরাও জাহান্নামে আমরাও জাহান্নামে, একই দল দুনিয়াতে একই দল করেছি, এখানে একই দল, বুঝতে পারছেন? তাই বলছে ফাহাক্কা আলাইনা কাউলু রব্বেনা, সকলে তখন বলে ফাহাক্কা আলাইনা কাউলু রব্বেনা, আমাদের রবের কথা আমাদের উপর বাস্তবায়ন হয়েছে, ইন্না লাযায়, নিশ্চয়ই আমাদের কি আযাবের স্বাদ ভোগ করতেই হবে, আযাবের স্বাদ ভোগ করতেই হবে। ফাগওয়াইনা কুইন্না কুন্না গাবিন, আমরা তোমাদেরকেও পথভ্রষ্ট করেছি, ইন্না কুন্না গাবিন, কারণ আমরাই গুমরা ছিলাম। নেতারা বলবে যে আমরাও পথভ্রষ্ট ছিলাম আর তোমাদেরকে ভাই পথভ্রষ্ট করেছি। ফাইন্নাহুম ইয়াউমায়িযিন ফিল আযাবে মুশতারিকুন, আল্লাহ পাক বলেন সুতরাং তারা সেই দিন কিয়ামতের দিন ফিল আযাবে মুশতারিকুন, আযাবে আল্লাহ পাকের শাস্তিতে শরীক থাক ভাগাভাগি থাকবে, নেতারাও আযাবে আর ভক্তরাও আযাবে থাকবে। ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি এই রকমই অপরাধী পাপিষ্ঠদের সাথে আচরণ করব, তাদের সকলকে শাস্তি দেব, নেতা যারা গোমরাহ করেছে তাদেরকে শাস্তি দেব, আর ভক্ত যারা অন্ধত্ব অবলম্বন করেছে, অন্ধ হয়ে থেকেছে, না না না আমরা কি বুঝি, কোরআন হাদিস আমাদের বোঝা সম্ভব, যা বলেছেন হুজুর সেটাই ঠিক আছে, পীরে কিবলা যেটা করেছেন সেটাই ঠিক। হ্যাঁ, এটাই তো শিক্ষা দেওয়া হয়েছে বৃত্তান্তরে, কি আল মুরিদু আমামা শাইখে কাল মাইয়্যিতে, পীরদের কিতাবে আছে, মরিদ সাহেবকে পীর সাহেবের সামনে কেমন হইতে হবে, মৃত লাশের মতো হইতে হবে, মৃত লাশকে যেমন করে গোসল দেন, উলঙ্গ গোসল দেন, কাপড় খুললেন আর নাই খুললেন, আর উল্টান আর পাল্টান, কিছু বলবে মরদেহ কিছু বলবে? ঠিক তেমনি মরিদ সাহেব খবরদার, পীর যা করে তোমার সাথে, তোমার বিবির সাথে, তোমার ছেলে মেয়ের সাথে কিছু বলবে না। যদি তোমাকে বলে তোমার বিবির খাস বয়াত করতে হবে, তুমি থাকো আগে তোমার বিবির বয়াতটা হয়ে যায়, তারপরে তোমার বা তোমার বয়াত আগে হয়ে যাক, পরে তোমার বিবি আলাদা আলাদা বয়াত, একা একা বয়াত করতে হবে, সব সব রাজি, তাই না? বরং বিবিদেরকে বন্ধুদেরকে পীরদের পাঠিবার জন্য পাঠায়। আমার এক বন্ধু বলছে একবার পীর দেখতে গেলাম, কোনদিন পীর দেখিনি, কারণ এসব পীর মানিও না জানিও না, একবার দেখতে গেলাম, তো গিয়ে ঢুকে দেখি যুবতী যুবিতা 18 বছর থেকে শুরু করে 25-30-40 পর্যন্ত মহিলারা, মাথা থেকে পা পর্যন্ত সবকিছুই টিকছে। এটা হলো আল্লাহকে পাওয়ার তাদের কাছে বাতিল উপায়, বুঝতে পেরেছেন? তাদের এই হল ইসলাম। যাই হোক, যদি এটা নাও করেন তবুও নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া আর কোনো তরিকত নাই, একমাত্র তরিকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। কারণ অনেক অনেক পীরের ভক্তরা বলে যে আমরা আমাদের পীরের সাথে এরকম করি, আমাদের মেয়েদেরকে মহিলাদেরকে আমাদের বিবিদেরকে এরকম পাঠাই দেয়, আমরা হক্কানি পীর না, ওইসব কিছু নেই, তরিকা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, যা কোরআনে কারীম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি অপরাধীদের সাথে এইরকমই আচরণ করব। ইন্নাহুম কানু ইযা ক্বীলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, মুশরিকের চরিত্র, যারা আল্লাহর তাওহীদ বিশ্বাস করে না, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করে না, তাদের চরিত্র আল্লাহ এখানে উল্লেখ করেছেন। ইন্নাহুম কানু, তারা এইরকম ছিল, ইযা ক্বীলা লাহুম, যখন তাদেরকে বলা হইত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ বারহাক সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, দোয়া আল্লাহ ছাড়া কারো কাছে নেই, সেজদা আল্লাহ ছাড়া কারো জন্য নেই, হ্যাঁ মানত আল্লাহ ছাড়া কারো জন্য নেই, জবাই আল্লাহ ছাড়া কারো জন্য নেই, তওয়াফ আল্লাহর ঘর কাবা ছাড়া আর কোন জায়গার তওয়াফ নেই, ফরিয়াদ করা আল্লাহ ছাড়া কারো কাছে ফরিয়াদ নেই, না ইয়াগুস গৌসুল আজম আছে, না ইয়া গরিব নামাজ খাজা বাবা আছে, কিবলা একমাত্র আল্লাহর ঘর কাবা ছাড়া কোনো কিবলা নেই। যদি এই কথা বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, যদি বলা হয় ইস্তাকবিরু, তখন তার অহংকার করে। বিরাজীদের লক্ষণ, যাদের আকিদা আমলে শিরক আছে, তাদের বড় লক্ষণ আল্লাহ এখানে উল্লেখ করেছেন। তাদেরকে দুনিয়ার কিসসা কাহিনী বয়ান করেন খুব খুশি, জাল বয়ান করেন তবু নিষেধ করবে না, এক অবাস্তব কথাও যদি বয়ান করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই করবে, তাই না? আমাদের দেশের আজম হলে তো জানেন কোন একটা কিছু যদি বয়ান করেন আর যত উদ্ভট হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু যদি লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কথা বয়ান করেন যে তাওহীদ আল্লাহর জাতি আল্লাহর সিফাতে আল্লাহর সত্তায় আল্লাহর গুণে আল্লাহর কাজে বান্দার কাজে সার্বিক ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করতে হবে, তাই না? নাম তাওহীদ। আর দোয়া একমাত্র আল্লাহর জন্য, আপনার ছেলে মেয়ে হয় না একমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ দিতে পারে না। রোগ ভালো হয় না একমাত্র আল্লাহ ভালো করতে পারেন, কোনো শক্তি ভালো করতে পারে না। ইস্তাগফিরুন, কি কথা বললে, আশ্চর্য কথা! উলিয়া উলিয়া বুজরুগানের দিন তারা অনেক কিছু করতে পারে, কে বললো করতে পারে না? ইস্তাগফিরুন, অহংকার করবে তখন। এই হচ্ছে মুশরিকদের রকম। এজা কিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তাদেরকে যদি বলা আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ইস্তাগফিরুন, তখন তারা অহংকার প্রদর্শন করে। ওয়াইয়াকুলুন, আর বলে আইন্না আল্লাহ তারিকু আলিহাতেনা, তাহলে কি আমরা আমাদের মাবুদদেরকে ছেড়ে দেব? যারা দেব দেবীর পূজা করে মূর্তি প্রতিমার পূজা করে তারা বলে আমাদের কি প্রতিমা পুতুল ছেড়ে দেব, আর যারা কবর মাজার পূজা করে তারা তাদের আলেহা সেগুলি আমরা কি এই উলিয়া উলিয়াকে ছেড়ে দেব? লে শায়রিন মজনু, হ্যাঁ, এমন এক ব্যক্তির কথা শুনে যে কাব্য রচনাকারী, যে কবি, যে মজনুন, যে পাগল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মুশরিকরা এইরকম বলেছিল নবী সাল্লাল্লাহু আলাইহিকে শায়ের আর পাগল বলেছিল। আজকেও যদি আপনি গ্রামে তাওহীদের কথা বলেন আর সেই গ্রামে যদি শির বিদাত কবর মাজার পূজা থাকে তা আপনাকে শায়ের না বললে কি বলবে? পাগল পাগল পাগল বলছে, ওখান থেকে কি শিখে এসছে, একেবারে পাগলের কথা শুনিও না। আর যদি দেখে যে পাগলেরও কিছু ভক্ত হয়ে গেল তখন চাপ সৃষ্টি করা শুরু করে, প্রথমখানে পাগল বলে আপনাকে উপেক্ষা করবে, বুঝছেন, হেউ প্রতিপন্ন করে আপনাকে সমাজ থেকে বিতাড়িত করবে। তাতে যদি কাজ না হয়, দেশের নারী আমাদের কথা না শুনে তো ওরই কথা লোকেরা শুনছে, কিছু তো লোক তৈরি হয়ে গেল তার সাথে চলে গেল, তখন আপনার পিছনে লাগবে। জি, গতকালকে এক ভাই গোপালগঞ্জ থেকে টেলিফোন করছে যে দাওয়াতি কাজ গোপালগঞ্জ শহরে একটা জায়গায় শুরু করছিলাম, সেখানে দাস দিতাম এক ভাইয়ের বাড়িতে, গ্রামের লোক শহরে, গ্রামে নয় সেটা শহরের, সে মহল্লার লোক উঠে পড়ে লাগলো, দেখলো যে বেশ কিছু লোক তৈরি হয়ে যাচ্ছে মহল্লা থেকে, যে ওখানে দাস বাড়ির মধ্যে, তারপর দাস বন্ধ করে দিল, করতে দিল না, যা গেল গেল শহরটা গেল, মনে করলাম যে গ্রামে পল্লী গ্রামে চলে যায়, নিজের গ্রামে চলে এলাম, নিজের বাড়িতে দর্শ করা শুরু করলাম, কিতাব তাওহীদ দর্শ করা শুরু করলাম নিজের গ্রামে। বলছে গ্রামে যখন শুরু করলাম সুবহানাল্লাহ, গ্রামের লোক শহরের লোক চাইতে বেশি শক্ত কট্টরপন্থী বিদাত, এমন উঠে পড়ে লাগলো আমার নিজের বাড়িতে দর্শ করবো তাই করতে দেবে না। অনেকে ছিলেন আমাদের মুখতার ভাই এখানে ছিলেন, আর শিরক বিদাত কুফরি থেকে জিন্দা পীরকে সিজদা করে উঠে এসেছেন তিনি, আর সেই লোক দাওয়াতের কাজ করছেন শহরেও পারলেন নিজের বাড়িতে করছেন সেখানেও করতে দেবে না। এজা কিলালাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাগফির, কি অপরাধ, একমাত্র আল্লাহর ইবাদত বন্দী করে, শিরিক করিও না, নবীর তরিকা মোতাবেক চলো, ব্যাস, কোরআনে খুঁজো হাদিসে খুঁজো, এর বেশি আর কিছু বলেছে? এ আমাদের দাওয়াত এর বাইরে কি? ওই ইসলামের দিকে ফিরে যাও যে ইসলামটা ইসলাম, আর ইসলাম মডিফাইড হয় না, ইসলাম সেই ইসলাম যেটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম যে অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন, এটা কি কোনো অপরাধের কথা হইল? হ্যাঁ, না এটাই অরিজিনালিটির কথা হইল, হ্যাঁ এটাই হচ্ছে জেনুইন কথা, এটাই হচ্ছে আসল কথা ইসলামের, যে সেই ইসলাম দেখতে চায় সারা বিশ্বে, যে ইসলাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম মক্কা আর মদিনায় ছেড়ে গেছেন মক্কা বিজয় করার পরে। বলজা আবুল হক, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নিয়ে আগমন করেছেন, ওয়াসাদ্দাকাল মুরসালিন, আর আগের রাসূলদের তিনি সত্যায়ন করেছেন, এমন নতুন কোন কথা নিয়ে আসেননি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নিয়ে এসেছেন, হক নিয়ে এসেছেন, এবং আগের যে নবী রাসূলগণ আদম নূহ থেকে শুরু করে যত নবী রাসূলগণ এসেছেন আল্লাহর তাওহীদ নিয়ে এসেছেন, আল্লাহ প্রদত্ত বিধান নিয়ে এসেছেন, আল্লাহ পাকের ইবাদত করো আর নবীর তরিকা চলো, আল্লাহ পাকের ইবাদত করো ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা চলো, আল্লাহ পাকের ইবাদত করো নূহ আলাইহিস সালামের তরিকা চলো, আল্লাহ পাকের ইবাদত করো মূসা আলাইহিস সালামের তরিকা চলো, আল্লাহ পাকের ইবাদত করো ঈসা আলাইহিস সালামের তরিকা চলো, এটা না ছিল? সেই কথাই তো নিয়ে এসেছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বলছেন যে ওয়াসাদ্দাকাল মুরসালিন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের রাসূলগণের সত্যায়ন করেছেন। সত্যায়ন করা কাকে বলে? এই যে অ্যাটেস্টেড করতে যান যে এমবিসিতে কাগজপত্র বা যার ফরেন মিনিস্টার ইত্যাদি, কি আর যেটা সার্টিফিকেট আছে ওটাতে সত্যায়ন করা, মানে এই সার্টিফিকেট ঠিক আছে, এটাই না? তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের নবীরা যেই দাওয়াত নিয়ে এসেছেন, তাওহীদ আল্লাহর একত্বের দাওয়াত, রিসালাতের দাওয়াত, আখিরাতের প্রতি ইমানের দাওয়াত, সৎ জীবনযাপনের দাওয়াত, নবীর তরিকায় চলবে আর অন্য তরিকা আবিষ্কার করবে না এই দাওয়াত, আদর্শের দাওয়াত, চরিত্র গঠনের দাওয়াত, এই রসুলগণের সত্যায়ন করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাকুম লাযায়েকুল আযাবিল আলীম, নিশ্চয়ই তোমরা মর্মান কি আলীম, কষ্টদায়ক বা যেটাকে বলা হয় যন্ত্রণাদায়ক, তোমরা যন্ত্রণাদায়ক আযাব, তোমরা আযাবের স্বাদ গ্রহণ করবে। ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা লাযায়েকুল আযাবিল আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ ভোগ করবে। ওমা তুজাউনা ইল্লা মা কুনতুম তাআমালুন, আর তোমরা যা কিছু কর্ম করেছিলে তারই তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে, মানুষকে তাই দেওয়া হবে যা করে এসছে, আপনি যা করবেন তারই ফল পাবেন, তাতে কোনো ঘাটতি হবে না আর বাড়ানো হবে না। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে আল্লাহ পাকের খাঁটি বান্দা যারা। আল্লাহ পাক এখানে বলছেন যে মানুষ কি হবে, কঠোর শাস্তির সম্মুখীন হবে, আর মানুষ যা কর্ম করে যাবে সেই কর্মেরই ফল পাবে। তবে যারা খালিস বান্দা, যারা খাঁটি বান্দা, যারা আল্লাহ পাকের নির্বাচিত মনোনীত বান্দা, সৎকর্মশীল, তাদের অবস্থা ভিন্ন হবে, তাদের জন্য আযাবে আলীম নেই, তাদের জন্য কষ্টদায়ক শাস্তি নেই তাদের জন্য, বরং আল্লাহ পাকের নিয়ামত তাদের জন্য রয়েছে। এই আয়াতগুলি ওই রকমই, যেমন কোরআনে কারিমের যে সূরাগুলি মুখস্থ আছে সেগুলি বলি, কোরআনে বহু আয়াত রয়েছে এরকম, যে যেমন এক সূরা তিন মুখস্থ আছে আপনাদের, সূরা তিনে কি আছে, লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফাল সাফিলিন, যদি মানুষ ভালো পথে না থাকে তো আল্লাহ নিচে থেকে নিচে নামিয়ে দেবেন। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, তবে যারা ঈমান নিয়ে আসবে, সৎকর্মশীল হবে, তাদের জন্য অফুরন্ত পুরস্কার রয়েছে, তাই না? সূরা আসর মুখস্থ আছে আপনাদের, সূরা আসরে ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত এই যন্ত্রণাদায়ক আযাবের সম্মুখীন হবে। ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্মশীল যারা, আর যারা হকের প্রচার, সত্যের প্রচার করবে, এবং এই ক্ষেত্রে যারা অটলতা অবলম্বন করবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ ফাকরুল আলামিন ওই রকম এখানে বলেছেন যে মানুষ আযাবের সম্মুখীন হবে, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে আল্লাহ পাকের যারা খাঁটি বান্দা, উলাইকা লাহুম রিজকুম মালুম, তাদের জন্য রয়েছে নির্ধারিত রিজিক, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য নির্ধারিত জান্নাতের রিজিক রয়েছে। তা হচ্ছে তার কিছু অংশ আল্লাহ এখানে বর্ণনা করেছে, ফাওয়াকিহু, নানা রকমের ফলমূল, ফাকিহাতুনের বহু বচন হচ্ছে ফাওয়াকি, বহু রকমের ফলমূল, ওহুম মুকরামুন, এবং তাদেরকে সম্মানিত করা হবে, ফি জান্নাতিন নাঈম, কোথায়, নিয়ামত ভরা জান্নাতে, আলা সুরুরিন মুতাকাবিলিন, এবং তারা খাটে বা আসনে অবস্থান করবে, বসে থাকবে, মুতাকাবিলিন মুখোমুখি হয়ে, সামনাসামনি হয়ে, ভিড় ভাড়ে দেখেন একে অপরের পিছনে বসে আছেন, জায়গা নেই, অল্প জায়গার জন্য একে অপরের পিছনে বসে আছেন, যারা পিছনে বসে আছেন তুলনামূলক যারা সামনে বসে আছে তাদের তুলনায় পিছনে, হ্যাঁ পিছনে, দেখেন, কিন্তু সামনে যারা বসে আছেন একেবারে সামনে আছে। জান্নাতে এইরকম বসা হবে না, ভিড় ভাড় করে আর ভিড়ে পিছনে পড়ে আছেন, একটু দেখতে পাচ্ছেন, দেখছেন তো এইরকম না, অন্য না, মোতাকাবিল, সামনাসামনি, আপনি বসে আপনার সামনে বসে সামনাসামনি কথা বলতে কত সুন্দর লাগে, বকন্দর পিছন থেকে কথা বলা, সাইড দিয়ে কথা বলা বিরক্তিকর। এই জন্য মেহমান যদি মেজবানের বাড়ি, কোনো বাড়িতে আসে, অতিথি হয়, তাহলে সামনাসামনি বসে কথা বললে, হ্যাঁ, সম্মানের সাথে কথাবার্তা বলা হইল, এবং মেহমানও ভাবলো যে না, আমার শ্রদ্ধা সম্মান করলো, আমার সাথে ভালো ব্যবহার করলি। তো আল্লাহ পাক রব্বুল আলমিনের জান্নাতে আলা সরোরের নিজ নিজ আসনে অবস্থান করবে জান্নাতিরা, মুতাকাবেলিন, মুখোমুখি হয়ে, সামনাসামনি হয়ে, ইউতাফু আলাইহিম বিকাসিম মাইন, তাদের উপর প্রদক্ষিণ করানো হবে, তাদের উপর ঘুরে ঘুরে আসবে, বারবার করে একবার খাইয়ে দিই। আমাদের দেশের বিয়ে শাড়িতে খাজানচিরা, আমরা খাজানচি বলি, আমাদের যারা ওই খাদন খেতে দিতে আসে, কি বলেন আপনারা, আচ্ছা, যাই হোক, আঞ্চলিক ভাষা তো, এই ফার্সি ভাষাটা খাজানচি, ওইটা অনেক জায়গায় আছে। তো যারা ওই খাদ্য পরিবেশন করার জন্য আসে, তারা একবার দিয়ে যদি চলে যায় মনটা ভরবে, আরে হয় বেশি দিল চাপিয়া, তাও মুসিবত বেশি চাপিলে, আর কম করলে অনেকে বেশি লাগলো, আর যদি বারবার করে ফিরে আসে, বারবার করে আসছে, কি লাগবে, গোস্ত লাগবে, ডাল লাগবে, সবজি লাগবে, বারবার করে ফিরে আসছে, আর খাতির ভালোই খাতির করলো, একবার না বারবার করে আসছে আর জিজ্ঞেস করছে। সুবহানাল্লাহ, জান্নাতে আল্লাহ ফাকরুল আলমিন সর্বোত্তম নিয়ামত রেখেছেন। আল্লাহ বলছেন ইউতাফু আলাইহিম, তাদের উপর ঘুরি ঘুরি আসবে, ফিরে ফিরে আসবে। বেকাসিম মিন মাইন, স্বচ্ছ ঝর্ণা। মাইন মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ ঝর্ণা, আর কাস মানে হচ্ছে এমন গ্লাস যেই গ্লাস পানিতে অথবা মদে ভরা। কাসুন, কাস খালি গ্লাসকে বলা হয় না, আরবি ভাষায় কাস বলা হয়। যদি আজকাল কাস ব্যবহার করছেন এমনি গ্লাসের ক্ষেত্রে, কিন্তু আসল আরবি ভাষা হচ্ছে কাস মানে যাতে কিছু আছে, খালি গ্লাস নাই, কিছু আছে। এখানে আল্লাহ পাক জান্নাতে যে শরাব দেবেন, সুরাপান দেবেন, তার কথা বলা হয়েছিল। ইউতাফ আলিম, তাদের উপর বারবার করে ফিরে আসবে। খাদেম রাবে কাসিম ইমাইন, স্বচ্ছ ঝর্ণার সুরাপূর্ণ পাত্র নিয়ে, সুরাপূর্ণ পাত্র নিয়ে, সারা ভরা পাত্র নিয়ে, একবার না বারবার করে আসবে। আরবদেরকে গাহওয়া দিতে দেখেছেন, একবার যদি গাহওয়া দেয় আর গাহওয়া দিয়ে চলে যায়, সম্মান করল? মোটেই সম্মান করল না। এটা হচ্ছে আরবদের ট্রেডিশন। কিন্তু গাহওয়া এতটুকু একবার দিল, আবার আপনার শেষ হতে শেষ হওয়ার আগে এসে হাজির দেওয়ার জন্য আবার হাতে নিচ্ছে, আবার এরকম না। আর যারা এই গাহওয়া ঢালা জানেন না, তারা অনেকে ওই ধরে আছে, ধরে আছে যে দিবে আমাকে, না আপনার কাছ থেকে ওটা নিবে, সম্মানের সাথে নিয়ে ঢেলে দিয়ে আবার ধরাবে। তো আল্লাহ পাক বলছেন যে এই শারাব দেওয়া হবে, বায়দা, যা পরিষ্কার পরিচ্ছন্ন সাদা হবে। জান্নাতের যে শারাব হবে, মদ হবে, সেটা হবে একেবারে সাদা পরিষ্কার পরিচ্ছন্ন। পক্ষান্তরে দুনিয়ার মদ পচা সড়া দুর্গন্ধযুক্ত, তারপরে ময়লাই ভরা, পচা সড়া দিয়ে দুনিয়ার মদ তৈরি করে। জানেন না? জানেন না? দাম্মাম জেলে আমরা যেতাম, মাঝে মাঝে যাই তো, কয়েক বছর আগে শুনলাম যে যারা কয়েদি আছে তারা ওই যে ভাতগুলো খেতে দেওয়া হচ্ছে তাদেরকে দুপুরে রাত্রে, ওই ভাত কি ওই যে যেগুলো ড্রেন আছে পানি বহার, কাঁচড়া বয়ে যাচ্ছে ওই ড্রেনে বেঁধে রেখে পচিয়ে পচিয়ে ওগুলো দিয়ে মদ তৈরি করে খাচ্ছে। মদ খেয়ে আসামি হয়েছে, আর আসামি হওয়ার পরে ওখানে জেলে গিয়ে মদ পাচ্ছে না, তখন ভাতকে পচিয়ে পচিয়ে সরিয়ে ওই ড্রেনে ভরে রেখে যখন পচে সরিয়ে ওতে নেশা হয়ে যাচ্ছে, তখন ওটাকে মদ বানিয়ে খাচ্ছে, আর তাতেও ধরা পড়েছে, জেলের মধ্যে ধরা পড়েছে। আসলে জেলে গিয়ে মানুষ ভালো হয় না ইল্লা সৌদি আরবে, কিছু লোক ভালো হয়। আমাদের দেশে জেলে গেলে ছোট ডাকাত বড় ডাকাত, ছোট চোর বড় চোর, ছোট মত করে বড় মত করে আসে, ছোট খুনি বড় খুনি আসে, ঠিক না? কারণ ইসলাম তেমন সংশোধনের ব্যবস্থা তেমন নেই। পক্ষান্তরে এখানকার জেলকে ইসলাহিয়া বলা হয়, জেল সিজন বলা হয়, ইসলাহিয়া মানে সংশোধনের স্থান, সংশোধনের স্থান। তো এখানে সংশোধনের জন্য সাপ্তাহিক ওখানে বিভিন্ন ভাষায় দর্শ, আরবি থেকে শুরু করে, বরং আরবিতে তো ক্লাস পর্যন্ত আছে, যেসব যুবকরা বরং বয়স হয়ে গেছে আর পড়াশোনা করতে চাই, প্রাইমারি পড়া আছে, তা মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, আর পরীক্ষা হচ্ছে, শিক্ষক আছে, তাফিজুল কোরআন, কোরআন গোটা কোরআন মুখস্থ করার ব্যবস্থা আছে এই দেশে, আলহামদুলিল্লাহ। ইসলাম শেখা, তৌহিদ সুন্নাত শিখবেন, তার ব্যবস্থা আছে। এইভাবে এখানকার কয়েদিদের ইসলাহ করা হয়। এসব সত্ত্বেও অবস্থা বললাম যে ভিতরে এসব চলে, গাঁজা হিরোইন ভিতরে পাচার করার চেষ্টা হয়। যারা খাবার দাবার নিয়ে যায় বাইরে থেকে, বাকালার জিনিস নিয়ে যায়, নাস্তা পানি নিয়ে যাচ্ছে, ওদের ওর মধ্যে কিছু নিয়ে গিয়ে এসব কারবার চলে, বাইরে থেকে যাচ্ছে। আল্লাহ মুস্তাহান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া আখিরাতের জেল থেকে বাঁচান। আল্লাহ পাক বলছেন বায়দা, মদ জান্নাতের হবে, বড়ই পরিষ্কার পরিচ্ছন্ন সাদা, লাজ্জাতিল শারেবিন, আর পানকারীদের জন্য বড়ই সুস্বাদু হবে। লাফিহা কাউলুন ওয়ালাহুম আনহা ইউনজাফুন। দুনিয়ার মদে কি থাকে বলুন তো দেখি? দুনিয়ার মদে একটা থাকে নেশা, আর কি থাকে? হ্যাঁ, দুর্গন্ধ থাকে। আর খেয়ে রে মাতলামি করে, ক্ষতি করে। জান্নাতের মধ্যে এসব কিছু নাই। তাই আল্লাহ পাক বলছে লাফিহা গাউলুন, গাউল মানে হচ্ছে, গাউল মানে হচ্ছে পেটের ব্যথা, পেটের ব্যথা। অনেক সময় এই মদ খেয়ে পেটের ব্যথা শুরু হয়ে যায়, আর নাড়ি পাক দেওয়া শুরু হয়, তারপরে বমি হয়। মদে আরেকটা আছে বমি, মদ খেয়ে বমি করে, দেখবেন মদ করে রাখে, দেখবেন বমি করে, রাস্তা রাস্তা বমি করে পড়ায়, পড়ে আছে, বমি করছে, আছাড় খেয়ে পড়ে যাচ্ছে, উঠছে পড়ে যাচ্ছে, এগুলি হচ্ছে দুনিয়ার মধ্যে অনিষ্ট। অমুল খাবায়েস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যত নোংরামি আছে, যত পাপ আছে, সমস্ত পাপের মূল মা হচ্ছে এই মদ খাওয়া। কারণ মদ খেয়ে শিরিক কুফরি করতে পারে, মদ খেয়ে খুন করতে পারে, মদ খেয়ে মায়ের মা বোনের সাথে জেনা করতে পারে। সুতরাং এই মদ সমস্ত পাপের মূল। মদ খাওয়ার পরে কোনো পাপ থেকে বাঁচবে কোনো নিশ্চয়তা নেই, কিন্তু মদ যদি না খায় জেনা করলো মা বোনের সাথে, হয়তো জেনা করবে না, হ্যাঁ খুন করলো, হ্যাঁ নেক লোককে খুন করবে। যেমন আমাদের সাথে বড় অনেক ডাকাত চোর আছে, আলেম আলমা যাচ্ছে, আচ্ছা আপনি আছেন, আচ্ছা আচ্ছা যান যান যান, শুনেছেন না শোনেননি, আর যান, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হলে একটু বলবেন, আপনি রাস্তাতে যাতায়াত করবেন, কোনো অসুবিধা হইলে ভয় লাগলে আমাদের বলবেন, চোর ডাকাতে পৌঁছিয়ে আসে অনেক সময়। কিন্তু মদ খেয়ে নিলেন না, আলেমও চিনবে না, জাহেলও চিনবে না, আল্লাহর ওলিও চিনবে না, কিছুই চিনবে না। গৌল না, পেটের ব্যথা থাকবে না, মাথার ব্যথা থাকবে না, এটা হচ্ছে লায়সাদ দাউনা, সোদা মানে হচ্ছে হেডাক, মাথার ব্যথা। তো জান্নাতের মদ খেয়ে সুরা পান করে মাথারও ব্যথা হবে না, পেটের ব্যথা হবে না। গৌলের অর্থ এই জন্য ব্যাপক একটু করা হয়েছে, পেটের ব্যথা মাথার ব্যথা, অর্থাৎ শারীরিক কোন রকমের ক্ষয়ক্ষতি তাতে দেখা যাবে না। দুনিয়াতে মদ খেয়ে শারীরিক বিভিন্ন ক্ষতি হয়, হ্যাঁ স্বাস্থ্যের অবনতি ঘটে, কিন্তু জান্নাতের মদ খেয়ে কোন রকমের শারীরিক ক্ষতি হবে না। ওয়ালাহুম আনহা ইউনজাফুন, আর তাতে কোন রকমের মাতলামি করবে না, ইউনজাফুন মানে মাতলামি, মাতলামি করবে না। ওয়াইন্দাহুম কাসিরাতুত তারফাইন, এবং এই জান্নাতীদের কাছে, জান্নাতে সংযত নয়না রমণীরা থাকবে, কাসিরাতুত তারফ সংযত নয়না, স্বামী ছাড়া, যার ভাগে আল্লাহ হুরদেরকে দিয়েছেন ওই স্বামী ছাড়া আর কাউকে দেখবে না। যে স্ত্রী স্বামী ছাড়া কিছু বুঝে না, সতী স্ত্রী কিনা, সতী সাধ্য স্ত্রী, স্বামী বিদেশে থাক আর দেশে থাক, ঘরে থাক আর বাইরে থাক, আর কাজে যাক আর বাড়িতে সামনে বসে থাক, স্বামীর সাথে ভালোবাসা একই অবস্থায় আছে, স্বামী স্বামী আর কোন মানুষকে দেখে না, যদিও আমার স্বামীর চাইতে অনেক সুন্দর হোক না কেন, অনেক শক্তিশালী হোক না কেন, অনেক ধনাঢ্য হোক না কেন, কিন্তু কিছু চরিত্রহীন মহিলা আছে, স্বামীর চাইতে দু পয়সা বেশি কারো ঘরে যদি রাখি, এর কাছে থেকে গরিবের কাছে থেকে লাভ কি, ওই পয়সাওয়ালার সাথে বেরিয়ে চলে গেল, যদি একটু দেখেন স্বামী তো আমার খিন্দুর বালা, এ তো হে রে ভালো রে, তো স্মার্ট হয়ে আছে, বেরিয়ে পালিয়ে গেল ওর সাথে। হ্যাঁ চরিত্রহীন যারা, পক্ষান্তরে যারা দিনদার পরে যারা সতী সাথে রমণী, কাস্তে রাতুত্তার সংযত নয় না, স্বামী ছাড়ার কাউকে দেখে না, অন্যদিকে তাকাই না। আল্লাহ পাক জান্নাতি হুরদের একটি গুণ বর্ণনা করেছেন, কাসারাতুত তারফ, তারা হচ্ছে সংযত নয়না। ঈন আইনার বহু বলছেন, ঈন মানে যারা ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হবে, বড় বড় চোখওয়ালি হবে, চোখ যদি বড় থাকে আর চোখের মণি যদি কালো থাকে আর চুল কালো থাকে, দেখতে কত সুন্দর লাগে তাই না, ছোট চোখ দেখতে ভালো লাগে না, এটা ভালো গুণ যা আল্লাহ পাক উল্লেখ করেছেন। তো হুর ঈন, হুর হাওরার বহুবচন, হুর মানে হচ্ছে সাদা ফর্সা অত্যন্ত সুন্দরী, আর ঈন মানে যারা বড় বড় চক্ষু বিশিষ্টা, এই জন্য হুরে ঈনদেরকে হুরে ঈন বলা হয়। কান্নাহুম বাইদুন মাকনুন, যেন তারা লুকায়িত ডিম, ডিম এক লুকায়িত আছে মানুষ স্পর্শ করে, তারপরে ডিমের ভিতরে, ডিমের খোসার ভিতরে লুকায়িত যে জিনিসটা আছে কেউ স্পর্শ করেনি, সেটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে, এই হচ্ছে শাব্দিক তাফসির। কেউ কেউ এই বাইদুল মাকনুনের তাফসির করেছেন লুলু দি, হ্যাঁ লুলু ইল মাকনুন, যেমন অন্য আয়াতে রয়েছে কামসা লুলু ইল মাকনুন, লুকায়িত মনি মুক্তার মতো। ফাকবালা বাদু আলা বাদি ইয়াতাসআলুন, তারপরে এই জান্নাতীরা একই অপরের মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করবে পরস্পরকে, জান্নাতি জান্নাতে গিয়ে পরস্পরকে জিজ্ঞাসা করবে যে কি অবস্থায় আছো, কেমন আছো, ভালো আছো, খবর খাইলি ইত্যাদি জিজ্ঞেস করবে। তার মধ্যে একজন বলে উঠবে, কালা কায়লু মিনহুম, জান্নাতীদের একজন বলে উঠবে, ইন্নি কানালি কারিম, আমার এক দুনিয়াতে বন্ধু ছিল, যেমন আমাদের দুনিয়াতে অনেক বন্ধু আছে, আবার কিছু অসৎ বন্ধু আছে, আছে না অসৎ বন্ধু, হয়তো আখলাকের ক্ষেত্রে অসৎ না হইল, এবাদতে অসৎ, চরিত্র ভালো, সেজন্য তার সাথে আপনার বা দুনিয়ার খাতিরে খাতির আছে, কিন্তু নামাজি নয়, নামাজ রোজা ভালো কিন্তু আকিদা ভালো না, শিরক বিদাত আছে, কবর মাজার পূজা ঢিকে আছে, এইরকম ধরনের। জান্নাতে গিয়ে ওই বন্ধুকে পাচ্ছে না খুঁজে, তখন যে জান্নাতি ভাইরা আছে, জান্নাতি যাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, ওদেরকে বলবে যে ইন্নি কানালি কারিম, হাগো আমার এক বন্ধু ছিল গো। কালা কায়লু মিনহুম, তাদের একজন বলে ইন্নি কানা বি কারিন, আমার এক বন্ধু ছিল, সে বন্ধুকে দেখতে পাচ্ছি না। ইয়াকুলু, সে দুনিয়াতে আমাকে বলতো আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, তুমিও কি এসব কথা বিশ্বাস করো, তুমি আবার ধর্মকর্ম বিশ্বাস করো, তুমি আবার নামাজ রোজা বিশ্বাস করো, তুমি আবার পরকাল বিশ্বাস করো, যে মরে গিয়ে আবার উঠতে হবে, কেমন ওইসব কথা কথা আমি বিশ্বাস করি না। অনেক বন্ধুরাই ছাত্র জীবনে হয়তো পড়াশোনা করেছেন কোনো অমুসলিমের সাথে, অথবা মুসলিম নাস্তিক, অথবা পেট পূজারি, দুনিয়া ছাড়া ওরা কিছু জান না, ও বাপ মার কাছ থেকে দিন ইসলাম কিছু শিখেনি, স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়াই শিখেছে, সায়েন্স টেকনোলজি শিখেছে, কিন্তু আল্লাহ পরকাল কিছু বাপ মা শিখায়নি, এইরকম মুসলমান। তো এই লোক বলবে যে সে আমাকে দুনিয়াতে এরকম ঠাট্টা মজা করতো, বলতো আইন্না কালামিনাল মুসাদ্দিকিন, তুমিও বিশ্বাসকারীদের অন্তর্ভুক্ত, তুমি এগুলো কথা বিশ্বাস করো কি আয়দা মিতনা, আমরা যখন মরে যাব ওয়াকুন্না তোরাবান, আর মাটি হয়ে যাবো, এজামান আর হাড় হাড্ডিতে পরিণত হব, আইন্না লামাদিনুন, আর তারপরে আমাদের আবার হিসাব নিকাশ হবে, মাদিনুন মানে মহাসাবুন, আমাদেরকেও কি আমাদের হিসাব নেওয়া হবে বা আমাদেরকে বদলা ভালো মন্দের বদলা দেওয়া হবে। তাকে দেখতে পাচ্ছি না, জান্নাতে বলবে এই লোকটিকে দেখতে পাচ্ছে না, আমার দেশ দুনিয়াতে বন্ধু ছিল। তাহলে তখন আল্লাহ পাক বলবেন হাল আন্তুমুত্তালেউন, তাহলে ওই লোককে দেখতে চাও নাকি? আল্লাহ বলবেন হাল আন্তুমুত্তালেউন, ওই লোকটিকে দেখতে চাও, কারণ জান্নাতে যা চাইবে আল্লাহ দেবেন, তো দেখবে তাকে। আল্লাহ বলে ঠিক আছে তোমাকে দেখিয়ে দিচ্ছি। ফাত্তালা, তখন উকি মেরে দেখবে, ফারাউ ফি সাওয়াইল জাহিম, তখন তাকে দেখবে জাহান্নামের মধ্যখানে। বন্ধু, স্কুল লাইফের বন্ধু, দাম্মামের এখানকার জীবনের রুমমেট ছিল, কোম্পানির কলিগ ছিল, একসাথে কাজকর্ম চাকরি করত, ইত্যাদি ইত্যাদি, গ্রামের বন্ধু, বাল্য জীবনের বন্ধু, একসাথে খেলাধুলা করেছি, ফুটবল খেলেছি, কাবাডি খেলেছি, দেখতে চাই আল্লাহ দেখিয়ে দেবেন। কালা তাল্লাহ ইন কিতালা তুরদি, ওই জাহান্নামি বন্ধুকে দেখে বলবে তাল্লাহ আল্লাহর কসম রে, আল্লাহর কসম রে, ইন কিতালা তুরদি, উফ তুমি আমাকে ধ্বংস করে দিতে, তুমি একসাথে পড়াশোনা করেছো, একসাথে চলাফেরা করেছি, এক রুমে থেকেছি, তোমার কথা যদি শুনতাম তো তুমি আমাকে ধ্বংস করেই ফেলতে, কিতালা তুরদি মানে তুমি ধ্বংসের কাছাকাছি আমাকে পৌঁছেই দিয়েছিলে, আল্লাহ যদি আমাকে না বাঁচাতেন আর আমাকে ইমানদার না করতেন তোমার কথা শুনতাম, আর বায়ুর্দি মানে ধ্বংস করে দেওয়া। জি, ওয়ালাউলা নিয়ামাত রব্বি, আল্লাহর যদি অনুগ্রহ নিয়ামত না হইতো আমার উপর, লাকুনতু মিনাল মুহদারিন, তাহলে আমিও জাহান্নামে যাদেরকে হাজির করা হয়েছে তোমার সাথে, তাদের সাথে আমিও হাজির হয়ে যেতাম, আমাকে হাজির করা হইতো, কিন্তু আল্লাহ পাক আমাকে বাঁচিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করবে। তারপরে বলবে আফমা নাহনু বিমাইয়্যিতিন, আমাদের কি আরো মত হবে? যে মত দুনিয়াতে হওয়ার হয়ে গেছে, আর কোনো মত হবে না, জান্নাতে চলে এসেছি আলহামদুলিল্লাহ, আর মত হবে না, আর তুমি জাহান্নামে আর কোনো মত হবে না। আফা নাহনু বিমাইয়্যিতিন, আমাদেরকে কোনো মত হবে না, কোনো মত ইল্লা মাউতাতানা উল্লা, আমাদের ওই এক মত, একটি মৃত্যু যা হয়ে গেছে। অমা নাহনু বিমুআযযাবিন, আর আমরা যারা জান্নাতি আমাদেরকে কোনো আযাব শাস্তি দেওয়া হবে না। ইন্না হাযা লাহুল ফাউজুল আযীম, আর এই হচ্ছে সবচেয়ে বড় সফলতা, এই হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি, আল ফাউজুল আযীম, তার সবচেয়ে বড় কামিয়াবি কি? আপনার ছেলে ডাক্তার হয়েছে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আপনার ছেলে আমেরিকার নাগরিকত্ব পেয়েছে, আপনার ছেলে অস্ট্রেলিয়ান হয়ে গেছে, আপনি পুরো ফ্যামিলি সহ আপনি পশ্চিমা দেশে থাকেন, আর গৌরব আমার গোটা ফ্যামিলি, আমার খালা ফুপু সব আত্মীয় স্বজন ইউরোপে থাকে ইত্যাদি, এসব যে গৌরব করে, এই যে কামিয়াবি না, এসব কামিয়াবি নাই, কামিয়াবি হচ্ছে জান্নাতে যাওয়া, কামিয়াবি হচ্ছে জাহান্নাম থেকে বাঁচা। ফামান যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হলো আর জান্নাতে দাখিল করা হলো, জান্নাত পেয়ে গেল, ফাকাদ ফাজ, সে কামিয়াব হয়ে গেল। আল্লাহ পাক বলছে ইন্না হাযা লাহুল ফাউজুল আযীম, এই হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি। লিমিসলি হাযা ফালইয়ামালিল আমিলুন, সুতরাং এই কাজের জন্য, এই উদ্দেশ্যে, এই টার্গেট নিয়ে আমলকারীরা যেন আমল করে, এই জান্নাতের কামিয়াবের জন্য, মহা সফলতার জন্য যারা কর্ম করি তারা যেন কর্ম করি, আর আমরা সকলে কর্মকারী, কর্মকারী নয়, আমলের সুযোগ কতদিন আছে? যতদিন চোখটা বন্ধ হয়নি মত আসেন, এজা মা তাই বলো আদম, আদম সন্তান মারা গেলে এন কাতা আমল, আমল বন্ধ হয়ে যায়। মত যদি চলে আসে আসরের আগে, আর আসর নামাজ আপনার পড়ার তৌফিক হবে না, আমার পড়ার তৌফিক হবে না। সুতরাং আমল করতে এসেছেন কর্মজগতে, কর্ম করেন আল্লাহর হস্তে, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আযালিক খায়রুন নুজুলান আম সাজারাতুজ জাক্কুম, আচ্ছা বলো আতিথ্যের দিক থেকে এই জান্নাতের নিয়ামত কল্যাণকর নাকি জাক্কুমের গাছ? কোনটা নেবে, জাক্কুমের গাছ নেবে মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করছে, এই জান্নাতের নিয়ামত তোমাদের সামনে পেশ করলাম কিছু, সেটা তোমাদের জন্য কল্যাণকর নাকি জাক্কুমের গাছের অপেক্ষায় আছো যে জাক্কুম খাবে? জাক্কুম কাঁটা, এমন কাঁটাওয়ালা গাছ যে গাছের কথা আল্লাহ কোরআনে কারিমের আয়াতগুলিতে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেছেন ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন, এই জাক্কুম গাছকে জালেমদের জন্য পরীক্ষার কারণ করে দিয়েছি, ফিতনায় পড়ার কারণ করে দিয়েছি। এই গাছের আলোচনা শুনলে তারা ফিতনায় পড়ে যাবে, পরীক্ষায় পড়ে যাবে। কেন? যখন তাদের বলা হবে যে জাক্কুম গাছ কোথায়, হ্যাঁ কোথায় জাক্কুম গাছের শিকড় কোথায়, আল্লাহ পাক বলছে ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, এই এমন এক গাছ যা গজাই কোথায়, ফি আসলিল জাহিম জাহান্নামের নিচু তলায়, জাহান্নামের এক নিম্ন ভাগে তার শিকড় আছে, জড় আছে। তালওয়াহা কান্নাহু রুউসুশ শায়াতিন, আর তার ডগা, তালওয়াহা তার চূড়া, ওই জাক্কুম গাছের যে চূড়া বা ডগাগুলি যা আছে শাখা প্রশাখা, এগুলি কেমন দেখতে, খুব সুন্দর, হ্যাঁ বড়ই গাছের মতো, আম গাছের মতো, কান্নাহু রুউসুশ শায়াতিন শয়তানের মাথাগুলির মতো, শয়তান মাথাগুলির মতো। মানুষকে বুঝাতে হবে তো শয়তানের মাথাকে আরবরা দেখেছিল নাকি? আল্লাহ যে যখন কোরআন নাজিল করছেন তখনকার কথা নেন অথবা এখনকার কথা নেন, আল্লাহ পাক বলছেন যে জাক্কুমের গাছের যে ডগাগুলি আছে বা ডাল শাখা প্রশাখাগুলি আছে এগুলি হচ্ছে শয়তানের মাথার মতো। তো যেটা দিয়ে উপমাকে বোঝানো হচ্ছে সেটা তো, সে সম্পর্কে যদি নলেজ না থাকে তো আমরা কেমনি বুঝবো, ঠিক কিনা? তো আল্লাহ পাক এমন জিনিস দিয়ে বুঝাচ্ছেন যেটাই জানি না আমরা, ঠিক না, জানি যে শয়তানের মাথা কেমন। হ্যাঁ কিন্তু একটা জিনিস জানা আছে, শয়তানের মাথা না দেখলেও ভালো করে জানে শয়তান হচ্ছে বিপদ, ভয়ঙ্কর, ঠিক না? আমরা ছোটকালে আমরা দেখতাম যে আমার ছোট ভাইরা, নিজের কথা তো বলতে পারবো না, আমাকেও ভয় দেখিয়েছে বাপ মা যখন এত কান্নাকাটি করেছি, কিন্তু নিজের কথা তার মনে নাই, কিন্তু ছোট ভাইদের দেখতাম যখন ওই রাত্রে জ্বালাইতো, কান্না করতো, বিরক্ত করতো, তোমরা এই বাঘগুড়ি ধরে নিবে, বাঘগুড়ি ধরে নিবে, আমাদের অঞ্চলে বাঘগুড়ি, বাঘও দেখেনি ও বাচ্চা আর বুড়িও জানে না, হ্যাঁ তারপরে নেকড়া, নেকড়া বলে ভয় দেখে, তো কোনো এলাকায় আছে নেকড়া বলে ভয় দেখে, চলে এসছে চলেছে নেকড়া, চলে এসছে ধরবে তোকে। আমাদের এলাকায় ওই রাজশাহী মালদাতে নখকে ল বিকৃত করে বলা অভ্যাস আছে, তো নেকড়াকে লাকড়া বলত, লাকড়া ধরে নিল মহিলারা বলত, কিন্তু না নেকড়ে বাঘও বুঝি না, এখনো তো অনেকে দেখেনি তাই না, নেকড়ে বাঘও বুঝি না, আমরা বাচ্চারা বুঝে না, আর ওই বাঘ বুড়িও বুঝি না, ঠিক না? কিন্তু বাঘবুড়ি ভয়ঙ্কর, আর বাঘবুড়ির কথা শুনলেই বাচ্চা চুপ, কান্না করছে চিৎকার করছে শুনলেই চুপ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকমই, যদি নাও দেখে থাকি শয়তানের মাথা, কিন্তু জানি শয়তান মানে শয়তান, আর শয়তানের মাথা হচ্ছে বড়ই ভয়ঙ্কর, হ্যাঁ দেখলে ভয়ে মরে যাবে মানুষ। সুতরাং সাবধান, ওই জাক্কুমের যে ডালগুলি আছে শাখা প্রশাখা আছে ওই রকম শয়তানের মাথার মতো, যে ঘোড়ার ডিম না দেখো যদি বুঝেন ঘোড়ার ডিম তো বুঝবেন না। ফাইন্নাহুলা আকেলুনা মিনহা, এই জাহান্নামীরা এই জাক্কুমের গাছ থেকে খাবে, ফামালে ওনা মিনহাল বুতুন, আর তা দিয়ে তারা পেট পূর্ণ করবে, সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাওবাম মিন হামিম, কণ্টকযুক্ত ডাল, কণ্টকযুক্ত এই গাছের লতা পাতা খাবে, খেয়ে গলায় আটকে যাবে। গলায় যখন কাঁটা, মাছের কাঁটা আটকে গেছে না অনেকের, জান মাছের কাঁটা আটকে তখন, তো মাছের কাঁটা আটকাতে যদি একটা কাঁটা আটকিলে অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে চারিদিকে কাঁটা আর কাঁটা, কাঁটা আর কাঁটা হয়েছে, সেই খাবার যখন দেওয়া হয়েছে দিয়ে আটকে গেছে। আটকেও যাও যে নিজ উগলে ফেলার চেষ্টা করবেন না হয় গিলার চেষ্টা করবেন, প্রথম মানুষ চেষ্টা করে উগলে ফেলার, উগলে ফেলতে পারছেন না, তখন কি করে চেষ্টা করে, দেখে ভাতের মুঠো দে, না হয় ভর্তার মুঠো দে, কোনো যে শক্ত দে কিছু দে, না ছাতুর মুঠো দিয়ে ঢুকা, তাই না? নয় কলা খা, কলা দিয়ে ঢুকা করে না, হ্যাঁ কলা খা বেশি করে, গিলে নেই কলা, দিল কলার এক কামড় দিয়ে গিলে ঢুকা, মা বলছে যে ঢুকা তোর কাটা, না হইলে আর উঠাইতে পারবি না। এইসব চেষ্টা করা হয় দুনিয়াতে। জাহান্নামীরা যখন এই কাঁটা, জাক্কুমের কাঁটা গলায় আটকে যাবে, উগলে ফেলতেও পারছে না আর ভিতরেও যাচ্ছে না, ফেঁসে গেছে, তখন পানি চাইবে, হাই হাই করবে যে কিছু দাও, কাঁটাকে নামাই এদিক ওদিক করি। আল্লাহ পাক তখন কি দিবেন, ওই গরম এমন পানি যাতে পুঁজ ভরা আছে, রক্তর পুঁজ, জাহান্নামীরা জ্বলে জ্বলে যে রক্ত পুঁজ হয়েছে আর গরম পানি মিশানো তাদের ফুটন্ত পানি, আমি মানে ফুটন্ত পানি, তা দেবেন নামাবার জন্য। আল্লাহ বলছে সুম্মা ইন্না লাহুম, অতপর এই জাহান্নামীদের জন্য আলাইহা ওর উপর মানে জাকুম গাছের উপর, জাকুম কাঁটা যখন আটকে যাবে, লাশাওবা মিন হামিম, ফুটন্ত পুঁজ মিশ্রিত পানির সংমিশ্রণ হবে। সৌবান মানে হচ্ছে সংমিশ্রণ, সাবা অশুভ মানে মিশানো, কোনো কিছু তো মিশানো, দুধে যদি পানি মিশান একে সাবাল মা বলা হয়, পানি মিশানো বলা হয় দুধকে। সৌবান মিন হামিম, ফুটন্ত পুঁজযুক্ত পানি দেওয়া হবে এই জাহান্নামীদেরকে নামাবার জন্য। নামছে না, তারপর নামছে না, কি হবে তাতে? এখানে আল্লাহ বলেননি, অন্য জায়গায় বলেছেন ইউসারু মাফি বুতুনি মলজুল, ফুটন্ত পানি যখন গলা দিয়ে নামবে পেটে, নাড়ি ভুঁড়ি যা আছে সব নিয়ে পায়খানা রাস্তা দিয়ে নেমে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করুন। ইউসারু বিহি মাফি বুতুনি মলজুল, যা কিছু পেটে ছিল নাড়ি ভুঁড়ি মলজুলু তার চামড়া সবগুলিকে নিয়ে নেমে যাবে। আল্লাহু আকবার, এই আযাব হয়েই থাকবে কিন্তু মত আসবে না। দুনিয়াতে তো এরকম একটু কষ্ট হলে মরে যেত, তাই না? না মরবে না, বেহুশ হবে না, মরবে না, হুঁশ থাকবে, কষ্ট পেতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন সুম্মা ইন্না মারজিআহুম লাইলাল জাহিম, জাহান্নাম থেকে বেরোতে পারবে না, অতঃপর তাদের প্রত্যাবর্তন স্থল হচ্ছে লাইলাল জাহিম, অবশ্যই অবশ্যই জাহান্নাম, ওই জাহান্নামে ফিরে ফিরে ঘুরে ফিরে জাহান্নাম, ঘুরে ঘুরে জাহান্নাম। এমন নয় দেখেন, দুনিয়ার জেলে যারা আছে অসুস্থ হয়ে গেলে হাসপাতালে মাঝে মাঝে নিয়ে যাওয়া হয়, এখানে দামাম হাসপাতালে কয়েদিদেরকে দেখেছি যা হাত পা বাঁধা আছে আর তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। তাহলে কয়েদি যারা আসামি তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু জাহান্নামের যারা কয়েদি আসামি তাদেরকে জাহান্নামের বাইরে নিয়ে আসা হবে না, যে চলো তুমি অসুস্থ হয়ে গেছো আর তুমি এখন ক্ষীণ হয়ে গেছো, চলে এবার তোমার একটু ট্রিটমেন্ট করা হোক, করলে মানা যায় জুলু দোহবাদ্দাল্লাহ জুলু দন গাই রাহা, চামড়াগুলি যখন পুড়ে যাবে তখন আর যেহেতু শাস্তি চামড়াকে আসল শাস্তি অনুভব করে মানুষ, সেজন্য আবার নতুন চামড়া সাথে সাথে দিয়ে দিবে না, জাহান্নামের মধ্যে অবস্থান করতে থাকবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নাহুম আলফাহুম আবাহুম দাল্লিন, কারণ তারা তাদের পূর্বপুরুষদেরকে গুমরা পথভ্রষ্ট পেয়েছিল, ফাহুম আলা আসারিহিম ইউহরামুন, অতঃপর তারা তাদের অন্ধ অনুকরণে তারা ঝাঁপিয়ে পড়েছিল। তারা যদি চোখ খুলে চলত, অন্ধ অনুকরণ না করত, বাপদাদার ধর্মের উপর না থাকতো, বরং কোরআন হাদিসের ধর্মের উপর থাকত, তাহলে এই দশা হইত না, জাহান্নামে আসতে হইত না। এখান থেকে আজকে ছেড়ে দিচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন কারীম বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সংশোধন করার যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে যেন আমাদেরকে রক্ষা করেন, দুনিয়াতে আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আকীদার সংশোধনের তৌফিক দান করেন, ইবাদত সুন্দর করা তৌফিক দান করেন, আখলাক শরীফ সুন্দর করা যেন তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে তাফসীর হবে সূরা সাফাতের দ্বিতীয় অংশের। আল্লাহ পাক সূরা সাফাতের আয়াত নম্বর 71 এ ইরশাদ করেছেন ওয়ালাকাদ দাল্লা ক্বাবলাহুম আকসারুল আউয়ালিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানার পূর্বের কথা, যে আগের মানুষরা অধিকাংশই পথভ্রষ্ট ছিল। সুতরাং আজকে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তোমার যুগে অধিকাংশ পথভ্রষ্ট, এটা কোনো নতুন কথা নাই, যেন এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে এবং আমাদেরকেও জানানো হয়েছে, এর সাথে প্রত্যেক মানুষকে জানানো হয়েছে যে অধিকাংশ মানুষ ভুল পথে চালিত থাকবে, বিভ্রান্ত থাকবে। ওয়ালাকাদ দাল্লা ক্বাবলাহুম, আর নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়েছে ক্বাবলাহুম এদের পূর্বে, আকসারুল আউয়ালিন পূর্ব যুগের অধিকাংশ লোকেরা। ওয়ালাকাদ আরসাল্লা ফিহি মুনজিরিন, এর মানে এই নয় যে অধিকাংশ লোক পথভ্রষ্ট হয়েছে তার মানে তাদেরকে হেদায়াত করা হয়নি, তাদের জন্য নবী রসুল পাঠানো হয়নি, তাদেরকে কেউ জানাবার লোক হয়নি, এমনটা নয়। তাই আল্লাহ পাক বলছেন যে ওয়ালাকাদ আরসাল্লা ফিহিম, আর নিঃসন্দেহে আমি প্রেরণ করেছিলাম তাদের মাঝে মুনজিরিন, বহু সতর্ককারী, অনেক নবী রসুল পাঠিয়েছিলাম যারা তাদেরকে সতর্ক সাবধান করেছে, তারপরও তারা সাবধান হয়নি, তারা সংশোধন করেনি, তারা পাপ থেকে বাঁচতে চাইনি। ওয়ালাকাদ নাদানা নুহুন ফালা নিমাল মুজিবুন, যাদেরকে আমি মুনজিরিন হিসাবে সতর্ককারী হিসাবে পাঠিয়েছিলাম তাদের অন্যতম হচ্ছেন, তাদের একজন হচ্ছেন নূহ আলাইহিস সালাম, আর আদম আলাইহিস সালামের পরে দীর্ঘ যুগ ধরে শত শত বছর চলে গেছে, কোনো শিরক ছিল না, কুফরি ছিল না, আল্লাহ ছাড়া অন্যের পূজা ইবাদত ছিল না, আল্লাহ ছাড়া অন্যের অন্যকে সেজদা করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তান পাওয়া যায়, রোগ ভালো হয়, এসব শিরকি কুফরি ছিল না। প্রথম শুরু হয় নূহ আলাইহিস সালামের পূর্বকালে, তাই তখন প্রয়োজন হয় মানুষের এই শিরক থেকে মুক্ত করে তাওহীদের দিকে দাওয়াত দেওয়া, যে তাওহীদ নিয়ে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। আর মানুষ আপন ফিতরাত প্রকৃতির উপর দীর্ঘ যুগ ধরে ছিল, তাই আল্লাহ পাক প্রথম নূহ আলাইহিস সালাম দিয়ে শুরু করেছেন। আর তারপরে বেশ কিছু নবী রসুলগণ যারা সতর্ককারী মুনজিরিন তাদের কিছু সংক্ষিপ্ত বিবরণ এখানে পেশ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ওয়ালাকাদ নাদানা নূহুন, আর নিঃসন্দেহে নূহ আলাইহিস সালাম আমাকে ডেকেছিল, আমার কাছে দোয়া করেছিল। দোয়া করেছিলেন তিনি কখন? যখন 950 বছর হয়ে গেল, মানুষ হেদায়েত হয় না, মানুষ হেদায়েত হয় না, নিরাশ হয়ে গেলেন। একদিন, দুই দিনে, এক বছর, দুই বছরে, 10 বছর, 20 বছরে তিনি নিরাশ হননি। 950 বছর মানুষকে দাওয়াত দেওয়ার পরেও তাফসির কারবন লিখেছেন যে মাত্র 80 জন লোক তার ওই জলজাহাজে সওয়ার হয়েছিল, অর্থাৎ তারাই শুধু মুসলিম ছিল। ওয়ালাকাদ নাদানা নূহুন, নূহ আলাইহিস সালাম আমাকে ডেকেছিল, ফালা নিমাল মুজিবুন, তখন আমি কতই না সুন্দর তার ডাকে সাড়া দানকারী ছিলাম। মুজিব মানে যেই ব্যক্তি ডাকে সাড়া দেয়, যেই ব্যক্তি ডাক শোনে, ডাকের জবাব দেয়। মুজিব মানে জবাব দেনেওয়ালা, যিনি জবাব দিয়ে থাকেন। তো যখন নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে রব্বে ইন্নি মাগলুবুন ফান্তাসির, এক জায়গায় কোরআনে কারীমের সূরা কামারি, আল্লাহ আমি এদের কাছে পরাজিত, অপদস্থ, লাঞ্ছিত, ফান্তাসের, আল্লাহ তুমি এর প্রতিশোধ নাও, আমাকে সাহায্য কর, ছোট্ট একটি দোয়া। এছাড়া সূরা নূহের শেষ দিকে দোয়াগুলি রয়েছে, রব্বে লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার, আল্লাহ পৃথিবীতে কাফেরদের একটিকেও ছাড়িও না। 950 বছর ধরে এদেরকে সৎপথের দাওয়াত দিলাম, আল্লাহর একত্রের দিকে দাওয়াত দিলাম, ভালো কাজের দাওয়াত দিলাম, কেউ শুনল না এরা। লা তাজার, আল্লাহ ছাড়িও না, আলাল আরদে পৃথিবীর বুকে, মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফেরদের কোনো কাউকে, ইন্নাকা ইনতাজারহুম, আল্লাহ যদি এদেরকে ছেড়ে দাও, ইউদিল্লু ইবাদাক, এরা বেঁচে থাকলে এরা আগামী প্রজন্মকে গোমরা পথভ্রষ্ট করবে। দু চারটা যারা হেদায়েত হয়েছে এদের এদের সন্তানদেরকে আবার গোমরা পথভ্রষ্ট করবে, ইউদিল্লু ইবাদাক। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, আর এদের নসল থেকে, এদের প্রজন্ম থেকে ভালো মানুষ আর পয়দা হবে না, ইল্লা ফাজিরান কাফফারা, এরা একেবারে নাপাক হয়ে গেছে, ক্যান্সার। রব্বি ইগফিরলি ওয়ালী ওয়ালিদাইয়া, এইভাবে এই সূরা শেষ হয়েছে সূরা নূহ আলাইহিস সালামের দোয়া দিয়ে। আল্লাহ পাক বলছেন নূহ আলাইহিস সালাম আমার কাছে দোয়া করলেন, আমি তখন কতই না সুন্দর দোয়া কবুলকারী ছিলাম। ওয়ানাজ্জাইনাহু, তখন আমি তাকে মুক্তি দান করলাম, ও আহলাহু, তার পরিবারকে মুক্তি দান করলাম। ও আহলাহু মানে তার পরিবার, মানে মুমিনরা, মুমিনরা আসল পরিবার, মুমিনরা আসল পরিবার। নূহ আলাইহিস সালামের পরিবার মানে তার ছেলেরা যারা ঈমান নিয়ে এসেছিল তারা। নূহ আলাইহিস সালামের পরিবার বলতে তার স্ত্রীকে বোঝানো হয়নি, কারণ তার স্ত্রী ঈমান নিয়ে আসেনি। তার এক ছেলে যে কেনান, যার নাম তাফসীরের কিতাবাদিতে এসেছে, সে ইসলাম গ্রহণ করেনি, ঈমান নিয়ে আসেনি। সুতরাং তারা নূহ আলাইহিস সালামের পরিবার নয়, যদিও স্ত্রী, যদিও একজন ছেলে, তারা পরিবার নয়। আল্লাহ পাক কোরআনে কারিমে একটি আয়াতে তাই বলেছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, নূহ আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন ছেলের জন্য, ছেলে ডুবে যাচ্ছে এখন, আর বলছে আমি পাহাড়ে চেপে যাবো, আর ইয়াসে মুন মিন আল মা, পানি থেকে বেঁচে যাবো, তখন আল্লাহর কাছে যখন দোয়া করেছিলেন রব্বি ইন্না মিনি, আল্লাহ এটা তো আমার ছেলে, ওয়া ইন্না মিন আহলি, এটা তো আমার পরিবারেরই সদস্য, আর তোমার ওয়াদা সত্য, ওয়া আনতা হাকামুল হাকিমিন, আল্লাহ তুমি একে বাঁচাও, এই আশা করেছিলেন আল্লাহ পাকের কাছে। তখন আল্লাহ পাক কি বলেছে, ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার পরিবারের নয়, তোমার পরিবার হচ্ছে মুমিনরা, যদিও বংশের লোক না হয়। তাহলে আমাদের সম্পর্ক সবচেয়ে মজবুত সম্পর্ক হচ্ছে ইমানের সম্পর্ক, আখলাক চরিত্রের সম্পর্ক, এবাদত বন্দেগীর সম্পর্ক, আল্লাহর একত্ব তৌহিদের সম্পর্ক, নবীর আদর্শকে বাস্তবায়ন করার সম্পর্ক। যে যত বেশি তৌহিদ প্রতিষ্ঠা করবে, সুন্নাত কায়েম করবে, নবীর আদর্শ মোতাবেক জীবন যাপন করবে, হারাম নাজায়েজ পাপ থেকে বেঁচে থাকবে, তত বেশি আপনার ঘনিষ্ঠ সদস্য আপনার পরিবারের। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিঃসন্দেহে মুমিনরাই আসল ভাই ভাই, আর আপনার আপন ভাইও যদি হয়, আর বেদিন বেনামাজি হয় ইন্না হলে ইসামিন আহলে, তোমার পরিবারের নয়। আল্লাহ বলেছেন তোমার ছেলেও যদি হয় আর যদি সে বেদিন হয়, বেনামাজি হয়, মুশরিক হয়, পত্তলিক হয়, মাজারপন্থী হয়, তাহলে ইন্না হলে ইসামিন আহলে, তোমার পরিবারের নয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন মান্নাজ্জাইনাহু ওয়া আহলাহু, নূহ আলাইহিস সালামকে আমি নাজাত দিলাম, মুক্তি দিলাম, আর তার পরিবারকে নাজাত দিলাম মিনাল কারবিল আযীম, মহা বিপদ থেকে। কারব মানে হচ্ছে বিপদ, আর আযীম মানে তো জানাই আছে আপনাদের, মহান। তো মহা বিপদ থেকে, মহা বিপদ হচ্ছে বিশাল বন্যা। এমন বন্যা শুরু হল আকাশ থেকে ধর বৃষ্টি, আর নদী নালা থেকে পানি তো আসছে, বন্যার পানি যেমন আসে, মাটি থেকে এমন মাটির তলা থেকে পানি উঠছেই, জ্বলন্ত চুলা থেকে পানি উঠছে, তাফসীর কারগর লিখেছে। এর চাইতে বড় মুসিবত দুনিয়ার কোন মুসিবত হইতে পারে? যে বাঁচার কোনো উপায় নেই, পাহাড়ে চড়বে, পাহাড়ও ডুবে যাবে, কোথাও বাঁচবে না। আল্লাহ পাক একে আল কারবুল আযীম বলেছেন, ওয়া জাআলনা যুররিয়াতাহুমুল বাকীন, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানদেরকে, যুররিয়াতাহু মানে তার সন্তানদেরকে, নূহ আলাইহিস সালামের সন্তানদেরকেই অবশিষ্ট রাখলাম বংশানুক্রমে। নূহ আলাইহিস সালামের জামানায় যে কজন লোক ওই পানি জাহাজে চেপেছিল সেই কয়জন লোকেরই প্রজন্ম এতগুলি ছড়িয়ে পড়েছে পৃথিবীতে, আর দুনিয়াতে কোন লোক ছিল না, সমস্ত ধ্বংস হয়ে গেছিল। দুনিয়াতে এত ছড়িয়ে ছিটিয়ে লোকও ছিল না, তখন তো মানব জাতির ইতিহাসের প্রথম যুগই ছিল। আর নূহ আলাইহিস সালামের আপন এলাকা ছিল ইরাকের এলাকা, তো সেই এলাকা থেকেই যে বন্যা শুরু হইল, মানুষ যারা কুফরিতে ছিল সবগুলি ধ্বংস হয়েছে, আর যারা বেঁচে ছিল আর তাদের প্রজন্ম থেকেই কিয়ামত পর্যন্ত লোকেরা বাকি আছে। আল্লাহ পাক বলছেন তার সন্তানদের থেকে বংশানুক্রমে লোকদেরকে আমি অবশিষ্ট রেখেছি, এরাই বাকি রয়েছে পৃথিবীতে। বলা হয়েছে তাফসীরে কিতাবাদিতে যে নূহ আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল সাম, সামের বংশধর হচ্ছে ইউরোপিয়ানরা, আরবরা, আর এর সাথে যতগুলি ভারত উপমহাদেশের সাদারা আছে, এরা হচ্ছে সাম বংশের। কারণ ভারত উত্তর ভারতের বা ভারত ভারতে যে আর্যরা গিয়েছে যারা পরে ব্রাহ্মণ আর তাদের থেকে বহু মুসলমান হয়েছে, অর্থাৎ সাদা চেহারার লোকেরা, এরা হচ্ছে সাম, যে নূহ আলাইহিস সালামের ছেলে তার বংশধর। আর তার এক ছেলের নাম ছিল হাম, এই হামের বংশধর হচ্ছে আফ্রিকান কালোরা আর ভারতীয় কালোরা। এরা ভারতের দক্ষিণ ভারত যেমন, আসল যারা ভারতীয় তারা কিন্তু কালো রঙের। যখন আর্যদের এই ব্রাহ্মণদের জুলম অত্যাচার শুরু হলো আজ থেকে 3,500-4,000 বছর আগে, বড় জুলম অত্যাচার এরা আর্যরা বিদেশ থেকে এসে যখন শুরু করলো, তখন এরা জানের ভয়ে পালাতে পালাতে পালাতে কেউ শ্রীলঙ্কা, এরা কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, দক্ষিণ ভারতে গিয়ে বন জঙ্গলে আশ্রয় দিল। এই জন্য দেখবেন তুলনামূলক উত্তর ভারত আর দক্ষিণ ভারত, পূর্ব ভারতকে মিলিয়ে যারা জিওগ্রাফিয়া সম্পর্কে জানেন এবং সেখানকার মানুষ সম্পর্কে জানেন, যে দক্ষিণ ভারতের লোকেরা তুলনামূলক উত্তর ভারতের তুলনায় এরা হচ্ছে অধিকাংশই কালো, ব্যতিক্রম অল্প কিছু সাদা লোক হইতে আছে। এই জন্য রাম আর রাবণের লড়াই, ভারতে যে পূজা প্রতিমা পুতুল পূজা আছে, উত্তর ভারতের হিন্দুরা রামের পূজা করে, তাদের দেবতা হচ্ছে রাম, আর দক্ষিণ ভারতের এর বিপরীত একবার, দক্ষিণ ভারতের হিন্দু ওরাও হিন্দু কিন্তু এরা রাবণের পূজা করে, অথচ রাবণ রামের স্ত্রীকে নিয়ে সীতাকে নিয়ে পালিয়ে গেল আর কতদিন ধরে রেখে দিল, এসব ইতিহাস আপনারা শুনেছেন বা পড়েছেন। হ্যাঁ, এরাও হিন্দু ওরাও হিন্দু, কিন্তু কি করে দেবতা হইতে পারে যে ব্যক্তি নিজের স্ত্রীকে রক্ষা করতে পারলো না, আর যে কারো স্ত্রীকে চুরি করে নিয়ে যায় সেই বা কি করে দেবতা হইতে পারে, সতলোক হইতে পারে, অসৎলোক কি করে সে দেবতা হইতে পারে, চিন্তা করুন আপনি। আর ইয়াফাস এক ছেলে ছিল নূহ আলাইহিস সালামের, এই ইয়াফাস থেকে এই ইয়াজুজ মাজুজ আর যতগুলি এশিয়ার আপনার চায়না, তারপরে আপনার সোভিয়েত ইউনিয়ন যেটাকে বলা হইতো, আপনার রাশিয়ার দিকের আজারবাইজান, উজবেকিস্তান, যার চেপটা চেহারা, নেপালি চেহারা, যেগুলো নেপালি আসল নেপালি যেগুলো চেপটা, তারপরে ফিলিপিনো, আর এই যে চেপটা চেহারাওয়ালা যতগুলি আছে এগুলি এফাসের বংশধর। আর কেনান তো ধ্বংস হয়েছে, এই সব কথা বলা হয়েছে তাফসীরে কিতাবাদিতে, আল্লাহ আলম, আল্লাহ বেশি জানেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং আমি তাকে, ওয়া তারাকনা আলাইহি, নূহ আলাইহিস সালামকে অবশিষ্ট রাখলাম, নূহ আলাইহিস সালামকে স্মরণীয় করে রাখলাম, ভাব অর্থ। তারাকনা মানে ছেড়ে দেওয়া, অবশিষ্ট রাখা, শাব্দিক অর্থ বললাম। আর এর ভাব অর্থ হচ্ছে নূহ আলাইহিস সালামকে স্মরণীয় করে রাখা ফিল আখিরিন, পরবর্তীদের মাঝে। নূহ আলাইহিস সালাম এমন ব্যক্তিত্ব যে কিয়ামত পর্যন্ত যত ভালো মানুষরা আসবে, যত মুমিন বিশ্বাসীরা আসবে, একদল অবিশ্বাসী আর একদল বিশ্বাসী, সকলের মাঝে তাকে স্মরণীয় করে রাখা। নূহের নাম আসলে আলাইহিস সালাম, পিস বি আপন হিম, তার উপর শান্তির ধারা বর্ষিত হোক। কত শ্রদ্ধার সাথে, মহব্বতের সাথে নাম নিচ্ছেন। সালামুন আলা নূহিন ফিল আলামিন, বিশ্বজগতে নূহ আলাইহিস সালামের উপর শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম, শান্তির ধারা বর্ষিত। আর মমিন, যত বিশ্বাসী মমিনরা হবে, তারা এই সালাম করবে, আলাইহিস সালাম বলবে, নূহ আলাইহিস সালামের নাম আসলে। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আর মনে রাখবে যে এটা শুধু নূহের সাথে সীমিত নয়, নূহের ব্যক্তিত্বের জন্য নয়, বরং তার গুণের জন্য। সুতরাং নূহ আলাইহিস সালামের মতো গুণগুলি যে কোনো মানুষের মধ্যে থাকবে, তারাই হচ্ছে মুহসিনিন, সৎকর্মশীল। আর সৎকর্মশীল সকলকে আমি এইভাবেই প্রতিদান দিয়ে থাকি। বুঝতে পারলেন তো কথা? তার মানে প্রত্যেক মানুষ যদি সৎকর্মশীল হয়, ভালো মানুষ হয়, নূহ আলাইহিস সালামের ভালো চরিত্র, এই চরিত্র নিয়ে চরিত্রবান হয়, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয় আমি এইভাবেই সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান বদলা দিয়ে থাকি। এইরকম আল্লাহ সম্মানিত করবেন, এইরকমই তাদের সুখ্যাতি দান করবেন, এইরকমই তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করবেন, এইরকমই দুনিয়া এবং আখেরাতে তাদেরকে আল্লাহ পাক কল্যাণ দান করবেন। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, আর জেনে রাখো যে নিশ্চয়ই নূহ আলাইহিস সালাম আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। নূহ আলাইহিস সালাম মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল, আল্লাহ পাক কেন বললেন? আমরা তো সকলে জানি যে নূহ আলাইহিস সালাম মুমিন ছিলেন, মানে মুমিনদের নবী ছিলেন তিনি। হ্যাঁ, মুমিন বানাবার জন্য 950 বছর তিনি মেহনত করেছেন, কেন বললেন? দুটি দিক আছে, ভুলের গুমরাহির দুটো দিক আছে। নবীদের ক্ষেত্রে পথভ্রষ্টতার দুটি দিক আছে। একদল নবীদের ক্ষেত্রে অতিরঞ্জন করে, বাড়াবাড়ি করে, গুলু অতিরঞ্জন বাড়াবাড়ি করে নবীদের মধ্যে আল্লাহর গুণ সাব্যস্ত করেছে। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আল্লাহর গুণ তার মধ্যে, হুজায়র আল্লাহর পুত্র, হ্যাঁ, তারপরে নবী নূরের পয়দা, নবী দিতে পারেন, নবী আলেমুল গায়েব, নবী হাজির নাজির, নবী মুখতারিকুন, নবী সমস্ত কিছুর ইখতিয়ার রাখেন, নবী হায়াতুন নবী, মরেননি, আল্লাহ যেমন আল হাই তেমন নবীও হাই জীবিত, এগুলি বাড়াবাড়ি হলো না হলো না? আল্লাহ বলছেন আমার বান্দা, মমিন বান্দা, সুতরাং বান্দা যখন তো বান্দার মত আছে, আবদ তিনি, এবাদ আবদের বহু বচন, বান্দা যখন তো বান্দার মত আছে, মাবুদ তিনি নন, একমাত্র মাবুদের মত নেই, হাইয়ুন লা ইয়ামুত, বুঝা গেছে? তো একদিকে একদল গুমরা হয়েছে, বাড়াবাড়ি করে, বেশি অতিভক্তি করে, তাদের থেকে সতর্ক করার জন্য আল্লাহ এই আয়াত বলেছেন, ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। আরেক দিকে আরেক দল গুমরা হয়েছে, নবীদের মানহানি করে, তারা অধিকাংশ ইহুদিরা, ইহুদিরা এই কাজ করেছে। আর আল্লাহ পাক মুশরিকদের সম্পর্কে বলেছেন যে তারাও এই কাজ করেছে, নবীদেরকে খুন করেছে, এরা নবীদের মানহানি করেছে, নবীদের সম্পর্কে এরা মিথ্যা রচনা করেছে, নবীদের কাউকে তারা বলেছে যে জানি ব্যভিচারকারী ছিল, নবীদের কাউকে বলেছে সে প্রেমে লিপ্ত হয়ে গেছে, যেমন দাউদ আলাইহিস সালাম ঘটনা আপনাদের শুনেছি, নবীদের কারো সম্পর্কে মিথ্যা বাদ দিয়েছে যে সে জাদুকর ছিল, যেমন সুলেমান আলাইহিস সালাম সম্পর্কে, হ্যাঁ, তার রাজত্ব ছিল আংটির উপর নির্ভর, ছিল জাদু জাদু, হ্যাঁ, আউযুবিল্লাহ। নবীদের মানহানি এইরকম বহু রকমের তারা মানহানি করেছে। এক ধরনের বিদাতি সুফিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহানি করেছে যে নবীদের চাইতে বেশি বড় হচ্ছে ওলি আউলিয়া পীর বুজুর্গান দিন। এই জন্য বায়েজিদ বস্তামির একটি উক্তি আছে, বক্তব্য আছে যে খুদনা বাহারান ওয়াকাফাল আম্বিয়া ওয়ালা সাহিলিহি, আমরা এমন সমুদ্রে পাড়ি দিলাম যে সেই সমুদ্রের তীরে গিয়ে নবীরা থেমে গেছে। কি বুঝলেন? মানে আমরা আল্লাহ এমন ভাবে বিলীন হয়ে ফানা ফিরলাম, আরশ আজিমে পৌঁছে গেলাম, যেমন ওই পাগলের ঘটনা, পাগল রে করতে করতে আছে না, নেই ঘটনা কোন কিতাবে আছে? ভেদে মারেফতে আছে, পাগল রে করতে করতে এক আসমান, দুই আসমান, তিন আসমান, চার আসমান, সাত আসমান যাওয়ার পরে আরো সে ছিল, আরো পর্যন্ত তো আওয়াজ আসলো, তারপর আর আওয়াজই আসে না, পাগল রে ডাক দিচ্ছে, দুনিয়ার ওলিরা ডাক দিচ্ছে ওই পাগল ওলিকে, আর পাগলের আর সাত আসমানে আরো সে আজিমে যাওয়ার পরে আল্লাহ যখন বিলীন একেবারে লয় হয়ে একাকার হয়ে গেছে, আর খোঁজ খবর নেই, আওয়াজ আসে না। নবীর এটা হয়েছে হয়নি, তার নবীর মানহানি করেছে না করেনি? মানহানি করেছে। তো একদল গুমরা পথভ্রষ্ট নবীদের মানহানি করেছে, বিভিন্ন রকম মিথ্যা কথা বলে, মিথ্যা অপবাদ দিয়ে, ধর্মের ক্ষেত্রে মিথ্যার ছড়াছড়ি করে তাদের থেকে সতর্ক করা হয়েছে যে ওই দলও যেও না, না হলে গুমরা। আর যার নবীকে বাড়াইতে বাড়াইতে খোদা আল্লাহ বানিয়ে দিয়েছে, ওই যে মুস্তাবি আর খোদা বানকার ও তার পড়া মদিনে মে মুস্তফা বানকার, ওই তো নবী যিনি খোদা হয়ে আরশে ছিলেন, তিনি মদিনায় মুস্তফা হয়ে এসেছেন। আর একটা কবিতা আছে, কবিতার আমার মুখস্থ নেই কিন্তু তার অর্থটা হচ্ছে আহমদ আর আহাদে মিমের শুধু পার্থক্য আছে, আহমদ আর আহাদে মিমের শুধু পার্থক্য আছে, মিমটাকে সরিয়ে নাও, দুটো তো একই জিনিস, যিনি আহমদ তিনি তো আল্লাহ আহাদ। এই কুফুরি অতিরঞ্জন বাড়াবাড়ি করে করেছে। তো যাই হোক, যারা গুমরা পথভ্রষ্ট হয়েছে তারা দুই শ্রেণীর মানুষ, ডানে আর বামে গুমরা হয়েছে, আর হক পন্থা হচ্ছে মধ্যপন্থা। নবীদের কি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্য থেকে বাছাই করেছেন? তারা মানুষ ছিল, আদম সন্তান ছিলেন, আর আদম মাটির তৈরি, তারা দুনিয়াতে এসেছেন, এককালে ছিলেন না এসেছেন, আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের মত হয়েছে, ইন্তেকাল হয়েছে। তারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন, কিন্তু আল্লাহর বান্দা ছিলেন, আল্লাহর ক্ষমতার কোনো অংশ তাদের কাছে ছিল না। তাদের কাছে ওহি আসত, ওহির মাধ্যমে বহু গায়েবের কথা, অদৃশ্যের কথা, আসমানি খবর এবং বিধিবিধান মানব জাতিকে জানিয়ে গিয়েছেন, কিন্তু সব কথাই জানার মতো তাদের কাছে কোনো চাবি ছিল না যে যা ইচ্ছা তাই জেনে নেব অদৃশ্যের, যে কার কি হবে। তাই আল্লাহ পাক এই এই আয়াতটি বারবার করে নবীদের যে ঘটনাগুলি ঈশ্বরা এসছে বলেছেন কি যে ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনু আলাইহিস সালাম, আমার মুমিন বান্দাদের অন্তর, বান্দা এবং মুমিন ছিলেন, তিনি বেদিন গুমরা ছিলেন না, যে মমিন নাই কমিন এরকমও ছিলেন না, আর তিনি বান্দা আবদ ছিলেন, মাবুদ ছিলেন না। তাহলে দুই গুমরাহি থেকে সাবধান, অতিরঞ্জন বাড়াবাড়িও করবে না আর মানহানি করবে না, আর নবী সাল্লাল্লাহু আম্বিয়া কেরামদের সম্পর্কে বেয়াদবি কথাও বলবে না বা বিশ্বাস করবে না। সুম্মা আগরাকনাল আখারিন, তারপরে অন্য অন্যদেরকে আমি ডুবিয়ে ধ্বংস করলাম। আল্লাহ বলছেন যে অন্য যে কাফেররা ছিল নূহ আলাইহিস সালামের অনুসারীদের ছাড়া তাদেরকে আমি ডুবিয়ে ধ্বংস করলাম। ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, আর জেনে রাখো যে ইব্রাহিম আলাইহিস সালাম, লা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে নূহ আলাইহিস সালামের অনুসারী। শিয়াতুন মানে হচ্ছে সাহায্যকারী, শিয়াতুন মানে হচ্ছে ভক্ত, শিয়াতুন মানে হচ্ছে অনুসারী। এখান থেকে এই শিয়ারা এই নামটি নিয়েছে যে শিয়া মানে আমরা হচ্ছি আলীর ভক্ত, আলীর অনুসারী, কিন্তু কথা মিথ্যা, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী নয়। তারা যেমন আবু বকরের অনুসারী নয়, ওমারের অনুসারী নয়, তারা উসমানের অনুসারী নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী নয়, হাসানের অনুসারী নয়, হুসাইনের অনুসারী নয়, বরং আলে বাইতের অনুসারী, একমাত্র যারা কোরআন এবং সুন্নার অনুসারী তারাই অনুসারী। এই বিষয়ে যদি বলতে হয় তো আবার লম্বা সময় লাগবে, কিন্তু এতটুকু জেনে রাখা যথেষ্ট। নামটা তাদের চাকচিক্য নাম, যেমন আজকাল মাজার পন্থী কবর পূজারীদের নাম হচ্ছে ভারত উপমহাদেশে ওরা আহলে সুন্নাহ, সুন্নি, আমরা সুন্নি, কবর পূজা করলে সুন্নি হয়, আর যারা করেন না এর বিরুদ্ধে বলে ওরা ওয়াহাবি। এই দুই ভাগে ভাগ করেছে বিরোধীরা। ওয়াইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, আর নূহ আলাইহিস সালামের অনুসারী ছিলেন অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাম। কিসের ক্ষেত্রে? তাওহীদ, আল্লাহর একত্বের ক্ষেত্রে, আল্লাহ পাকের দিনের প্রচার ক্ষেত্রে, রাসূল হওয়ার ক্ষেত্রে, ওহী নিয়ে আসার ক্ষেত্রে, মানুষকে হেদায়েতের জন্য মেহনত পরিশ্রম করার ক্ষেত্রে, হক কথা বলতে সাহসী হওয়ার ক্ষেত্রে, বিরক্তি বোধ করেননি, ভয় করেননি, যেমন নূহ আলাইহিস সালাম করেননি, তেমনি এই ক্ষেত্রে কোন রকমের ঘাটতি করেননি ইব্রাহিম আলাইহিস সালাম। ইজ্জা রব্বাহু বিকলবিন সালিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার রবের কাছে আগমন করলেন বিকলবিন সালিম, সুন্দর অন্তর নিয়ে, সালিম সহি সালামত, সুন্দর কলব নিয়ে, হৃদয় নিয়ে, সালিম মানে রোগমুক্ত, এই জন্য যে রোগী নয় সুস্থ ব্যক্তিকে সালিম বলা হয়, কেফা আলোক সালিম মানে সহি সালামত আছো তো। কলবুন সালিম কিসে থেকে? শিরকের রোগ থেকে, কুফরির রোগ থেকে, আর সংশয়ের রোগ থেকে, সন্দেহের রোগ থেকে, আর শাহওয়াত কুপ্রবৃত্তির অনুসরণের রোগ থেকে, এই অন্তরকে এই সমস্ত রোগ থেকে পাক করতে হয়। মানুষের অন্তর রোগ হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে সংশয়ের রোগ, যার কারণে কেউ শিরিক করে, কেউ কুফরি করে, কেউ নাস্তিকতায় লিপ্ত হয়, কেউ পরকালে বিশ্বাসী হয় না ইত্যাদি, আর আরেকটা হচ্ছে শাহওয়াতের রোগ। শাহওয়াত মানে হচ্ছে মনের কামনা বাসনা পূরণ করা, মনে যেটা মজা লাগে সেটাই করতে চায়, মনে যেটা ভালো লাগে সেটাই করে, মনে ভালো লাগে না নামাজ পড়তে যায় না, মনে ভালো লাগে চারাত পড়ে ফজরে উঠতে ইচ্ছা করে না, ঘুমাইতে ইচ্ছা করে, শাহওয়াতের পূজা করে। ইত্তাবিউনা শাহওয়াত, আল্লাহ যেন বলেছেন বেনামাজদের সম্পর্কে বলেছেন ফাখালাফা মিন বাদি খালফুন, আদাউস সালাত, নামাজ নষ্ট করবে, ওয়াত্তাবাউ শাহওয়াত, এবং তারা কুপ্রবৃত্তির শাহওয়াতের অনুসরণ করবে। তাহলে যার অন্তরে হয় সংশয়ের সন্দেহের রোগ আছে, যার ফলে শিরক কুফরি করে, নাস্তিকতা বা পরকালমুখী নয় একেবারে বিধীন, আর না হইলে হয়তো বিশ্বাস আছে গতানুগতিক একজন মুসলিম হিসাবে, কিন্তু শাহওয়াতের রোগ, পারি না ভাই উঠতে পারি না ফজরে, হারাম থেকে বাঁচতে পারি না, এই বিড়ি সিগারেট এই বদ নিশা ছাড়তে পারি না, বলছে যে বদ কাজ খারাপ কাজ কিন্তু ছাড়তে পারি না, এই শাহওয়াতের রোগ কলবে আছে। ইব্রাহিম আলী সালাম এই সমস্ত রোগ থেকে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন। ইল কাল আলী আবিহি, এই জন্য তার হক কথা বলার সাহস হল, বাপের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, দেশবাসীর বিরুদ্ধে সমস্ত লোক মূর্তি পূজা করে। ইজ কাল আলী আবিহে, স্মরণ করো যখন তিনি তার পিতাকে বললেন, ওয়াকাউমিহি, আর নিজ জাতিকে বললেন, মাজা তাবুদুন, কিসের তোমরা পূজা করছো গো, আইফকান আলেহাতান দুন আল্লাহ তুরিদুন, আল্লাহকে বাদ দিয়ে তোমরা মিথ্যা মাবুদদের চাইছ, মিথ্যা মাবুদ উপাস্যদের তোমরা পূজা করতে চাইছ, তুরিদুন মানে তুরিদুন আল ইবাদা, তোমরা এদের ইবাদত করো যেগুলিকে মিথ্যা তোমরা গড়ে নেছো। ইফক মানে হচ্ছে মিথ্যা, ইফক মানে হচ্ছে নিজে রচনা করে না গড়ে নেওয়া, মন গড়া মাবুদের আল্লাহকে বাদ দিয়ে তোমরা ইবাদত পূজা করতে চাইছ, তাহলে বিশ্ব জাহানের যিনি প্রতিপালক তার সম্পর্কে তোমাদের ধারণা কি, তিনি তোমাদের সাথে কি করবেন চিন্তা করেছো কোনদিন, আল্লাহকে বাদ দিয়ে তোমরা নিজের হাতে পুতুল প্রতিমা তৈরি করবে, মৃত চলে গেছে তাদের পূজা করবে, আল্লাহ তোমাদের কি করবেন এই কথা কোনদিন চিন্তা করেছো, ফামাযান্ন কুম্বে রব্বিল আলামিন ফানাযারা নাযিলাতান ফিন নুজুম। তারপরে আল্লাহ পাক ঘটনা সংক্ষেপ করে দিয়েছেন, কোন একদিন ইব্রাহিম আলাইহিস সালাম যুবক মানুষ, আর এদের শিরক কুফরি সম্পর্কে একটু বলতে লেগেছেন, ভালো লাগছে না এইসব পূজা। একদিন তাদের বড় মেলা, আর মহল্লার বা শহরের গ্রামের বাইরে মাঠে গিয়ে খোলা জায়গায় এই মেলা লাগবে, ওই মেলায় সবাই হাজির হবে, পুজো পাঠের মেলা, যেমন হিন্দুদের মেলা হয় আর ওরুসওয়ালাদের মাজারপন্থীদের ওরুসের মেলা হয়। হ্যাঁ, তো খাস জায়গাতে তাদের যেতে হয় এইসব মেলা করতে, তো এরা মেলায় যাবে, তো মেলাতে ইব্রাহিমকে বললো যে চলো তুমিও চলো, আমরাও যাচ্ছি, আমাদের এত বড় মেলা হবে, সে মেলায় চলো। তখন ইব্রাহিম একটু ভান করলেন, কারণ তারা ওই যুগে তারকা পূজায় বিশ্বাসী ছিল। ইব্রাহিম আলী সালামের জাতি বা ইব্রাহিমের বাপের জাতি, এই ইরাকবাসীরা মূর্তি পূজার সাথে সাথে এরা তারকা নক্ষত্রের পূজা করত, সুতরাং তারকা নক্ষত্র সম্পর্কে তাদের একটা শ্রদ্ধা, যেগুলি মাবুদ এগুলি উপস্য এরকম ছিল, তাদেরকে একটু প্রতারিত করতে চলে, যাতে করে তারা বুঝে যে আমি তারকা দেখে একটু চিন্তা ভাবনা করলাম, পরামর্শ নিলাম, তারপরে আমার মনটা চাইল না, যাক আমি থেকে যাই, তাহলে আমাকে আর জবরদস্তি নিয়ে যাবে না, কোনো কোনো কাস্তির কারণে এইরকম কথা বলেছেন। আর কেউ কেউ বলেছেন না ওটা তার উদ্দেশ্য ছিল না, অপর দিকে একটু তাকালেন, যেমন মানুষ যখন চিন্তা করে যে একটা কাজ করবো না করবো না বলবো না বলবো না, তখন চিন্তা করে, চিন্তা করলে ওপর দিকে তাকায় মানুষ। হ্যাঁ, তাই ওপর দিকে তিনি তাকালেন আকাশের দিকে, আর তাকার পর একটু পরে ফানাযারা নাযরাতান ফিন নুজুম, এক নজর দিলেন ফিন নুজুম তারকারাজিতে, ফাকালা তারপর বলে ইন্নি সাকিম, আমি অসুস্থ আছি, আমি সাকিম মানে আমি অসুস্থ আছি, অসুস্থ তখন আমি যেতে পারবো না তোমাদের মেলায়, তোমরা যাও। ফাতা আল্লাহ আনহু মুদবেরিন, তখন তারা পৃষ্ঠ দেশ দেখি, মুদবেরিন মানে পিঠ দেখিয়ে, পিঠ দেখিয়ে তারা তার থেকে চলে গেল, মানে তারা তখন তাদের মেলায় তাকে ছেড়ে দিয়ে চলে গেল। আল্লাহ পাক রব্বুল এখানে বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি অসুস্থ ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম, লাম ইয়াকযিব ইব্রাহিম আলাইহিস সালাম ইল্লা সালাসু কযিবাত, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে কখনো মিথ্যা কথা বলেননি এই একমাত্র তিনটি মিথ্যা কথা ছাড়া, তিনটি মিথ্যা কথা ছাড়া। এই হাদিস সহিহ বুখারীতে আছে, সনদের দিক থেকে সহিহ। আর কোরআনে কারীম আল্লাহ পাক তার একটি কথা এখানে উল্লেখ করেছেন, ইন্নিস সাকিম, যে তিনটি কথা ছিল তার একটি। সুতরাং এই হাদিস বিশুদ্ধ হাদিস। তারপরেও একটি তাফসিরে, যেই তাফসিরটি বাংলায় অনুবাদ হয়েছে উর্দু থেকে, তাফহিমুল কোরআন, কার লেখা? তাফহিমুল কোরআন কার লেখা? আবুল আলা মওদুদীর, আল্লাহ পাক মাফ করে। তো তিনি সরাসরি অস্বীকার করেছেন এই হাদিসকে, একেবারে সরাসরি অস্বীকার করেছেন যে এই হাদিস সহিহ নয়, যদিও বুখারীতে আছে। এভাবে তিনি হাদিস শুধু তার যুক্তি দিয়ে যে নবী আবার মিথ্যা কথা কি করে বলতে পারে, নবী আবার মিথ্যা কথা কি করে বলতে পারে, সুতরাং এই হাদিস বুখারী থাকলে আমি মানব না, হাদিসকে অস্বীকার করেছেন। আর এই রকমই প্রবণতা মওদুদী ভক্তদের মধ্যে আছে, যদি মেজাজে না ধরে, মন ভালো না লাগে, এটা হাদিস মানতে রাজি না, ধর না না না এটা ঠিক নাই, যদি বুখারী থাক বলবি তো পারে, মুসলিমে থাক না ও মানবে না, এইরকম মন মেজাজ তাদের অনেকের তৈরি হয়ে আছে। যারা বেঁচে আছে আল্লাহ পাক তাদেরকে মাফ করে, হেদায়ত করে, আর যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ পাক তাদেরকে মাফ করে। তো তাফসির কারগণ কি বলেছেন, অন্য অন্য তাফসির কারগণ বলেছেন যে তিনি বাহ্যিক যে কথাগুলি বলেছে সেগুলি ছিল মিথ্যা, কিন্তু আসলে সেগুলি মিথ্যা ছিল না, বরং জাহের তার বাহিরটা যেটা বাহ্যিক সেটা ছিল মিথ্যা, কিন্তু এগুলিকে আরবি ভাষায় বলা হয় তারিজ, বলা হয় তারিজ মানে কথাকে বাঁকা করে বলা, যাতে ওরা বুঝে একরকম আর আপনি নিয়ত করেন একরকম। হ্যাঁ, আরেক ভাষাতে আরবিতে বলা হয় তাউরিয়া, তাউরিয়া মানে কথা ঘুরিয়ে পড় বলা, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে তিনটি মিথ্যা কথা বলেছিলেন, তার একটি হচ্ছে ইন্নিস সাকিম, আমি অসুস্থ। এর ব্যাখ্যা কি? এর প্রথম ব্যাখ্যা, মানুষ যে কোনো সময় সামান্য হইলেও অসুস্থ থাকে, না থাকে না? আমাকে সুস্থ দেখছেন না, তারপর আমার মধ্যে অসুস্থতা আছে, কারো পেটে একটু গ্যাস আছে, আর না হলে সর্দি কাশি দেখেন, অ্যালার্জি করতে হচ্ছে, আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে অসুস্থ আছে। তো কিছু না কিছু অসুস্থতা আছেই, ঠিক না? আচ্ছা, যদি শারীরিক অসুস্থতা না থাকে তো অনেকের মানসিক অসুস্থতা আছে, মানসিক পীড়া আছে, টেনশন আছে, চিন্তা আছে, আপনজনকে অসুস্থ আছে, অথবা এইরকম একটা ঝুঁকি আছে বা কিছু আছে, কোন একটা খারাপ সংবাদ পৌঁছেছে, সুতরাং একটা টেনশন আছেন, বা চাকরি নিয়ে টেনশন আছে, আসলে কিছু কোন একটা অবস্থায়। তাহলে মানুষ রোগমুক্ত সাধারণত নেই, সে মানসিক রোগ হোক অথবা শারীরিক রোগ হোক, ঠিক আছে না? আচ্ছা, এক দুটো কথা বললাম, মানসিক রোগ অথবা শারীরিক রোগ ইব্রাহিম আলাইহিস সালামের হতে পারে। এর উপরে আরেকটি কথা তাফসির কারগণ বলেছেন, সেটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যেই কুফরি আর শিরকের অবস্থা, পুতুল পূজার, তারকা পূজার অবস্থা দেখছিলেন, তাতে তার অন্তর রোগাক্রান্ত, অসুস্থ ছিল। তোমাদের এই পরিবেশে, এই কুফরি আর শিরকের পরিবেশে মোটেই আমি মানসিক শান্তিতে নেই, অশান্তিতে বাস করছি। তাই তিনি এই নিয়তে বলেছেন, আর কাফের মুশরিকগুলো বুঝেছে যে আসলে শারীরিক অসুস্থ, যেতে পারবে না, তো যা ছেড়ে দেওয়া। তো বাহ্যিক মনে হলো যে মিথ্যা, কিন্তু আসলে তিনি মিথ্যা বলেন। আর একটি কথা কি বলেছিলেন? এই যে আসছে সামনে যে তিনি কি করলেন, আর এর বিস্তারিত যে মূর্তিগুলিকে ভেঙেছিলেন, এগুলি কথা সুরে আম্বিয়াতে আছে। তো মূর্তিগুলিকে যে ভেঙেছিলেন, ভাঙার পরে যখন জিজ্ঞাসা করলে এসে লোকেরা, যে মান ফালা হাযা বি আহলি হাতানা ইয়া ইব্রাহিম, সুরায়ে আম্বিয়াতে আছে, হে ইব্রাহিম এগুলি কে করেছে? আরে এগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ আমাদের দেব দেবীকে কে করলো গো ইব্রাহিম, তুমি ছাড়া তো কেউ ছিল না মেলা, তো সবাই তো মেলায় গিয়েছিল, কে করলো? আর আগে থেকে একটু সমালোচনা একমাত্র ইব্রাহিম করতো, আমাদের দেব দেবীর সমালোচনা, আমাদের এই ধর্মের সমালোচনা একমাত্র ইব্রাহিমই করে। সুতরাং এর সম্পর্কে সন্দেহ, জিজ্ঞাসা ওকে এসেই করলো। তখন তিনি বলেছেন, বাল ফালাহু কবীরহু হাজা, বাল ফালাহু কবীরহু হাজা, বরং এই কাজ আমি করিনি, আমি করিনি কথা বলিনি, বাল ফালো, বরং এটা করেছে তাদের যে বড়, মানে তোমাদের দেব দেবীর যে বড়, সবগুলিকে ভেঙে দিয়ে যে বড় দেব ছিল আর বড় মূর্তি ছিল, সেটাকে রেখে দিয়ে কুড়ালটা তার কাঁধে চাপিয়ে দিয়েছে। ওকে জিজ্ঞেস করো, ওর কাঁধে কুড়ালি, ও ভাঙলো না কে ভাঙলো, ওকে জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করো, জিজ্ঞাসা করো, ফাস আলোহম ইনকাম ইয়ান্তে কোন, তাদের বড়তে ভেঙেছে, ফাস আলোহম সুতম, তাদেরকে জিজ্ঞেস করো, ইনকাম ইয়ান্তে কোন, যদি বলতে পারে, ওই বুড়াকে জিজ্ঞেস করো, বড় বড় যে তোমাদের দেব বা দেবী বড় পুতুল প্রতিমা, তাকে জিজ্ঞেস করো ইন কামিয়ান তখন যদি বলে। এই আয়াতগুলি নিয়ে একটু চিন্তা করেন। প্রথম কথা তিনি বলেছেন, এদের যে বড় সে করেছে, তোমাদের দেব দেবীর চাইতে বড় ইব্রাহিম। কারণ ইব্রাহিম কথা বলতে পারে, এব্রাহিম ভাঙতে পারে, এব্রাহিম খেতে পারে, এব্রাহিম চলতে পারে, এব্রাহিমের গায়ে শক্তি আছে। আর তোমাদের দেব দেবীর গায়ে একটা মাছিও বসলো, মশা মশাও বসলে, কোনো শক্তি নেই, ঠিক কিনা? তো তাদের বড় এব্রাহিম, তাদের বড়তে ভেঙেছে, আমি ভেঙেছি কথা ঘুরিয়ে। কিন্তু ওরা ভাবলো যে বললো যে এতো এই বড় মানে এই দেব ভেঙেছে, এই তোমাদের এই পুতুলে ভেঙেছে, ছোটগুলোকে ভেঙে দিয়েছে, একে থেকে গেছে, ওটা বুঝলো ওরা। কিন্তু আসলে তিনি বললেন যে তাদের বড় আমি, হতে পারে না না, এর নাম হচ্ছে তাওরিয়া, এর নাম হচ্ছে তারিজ, ঘুরিয়ে কথা বলা। আরেকটি বাক্য হতে পারে ওর সাথে আছে, বাল ফালাহু কাবীরুহুম হাযা ইন কানু ইয়ানতিকুন, যদি তারা বলতে পারে, ওই দেবদেবীগুলো কথা বলতে পারে, তাহলে তাদের বড়তে করেছে এই কাজ। যদি বলতে পারে তাহলে তাদের বড়তে করেছে, মানে এই দেবদেবীগুলো যদি কথা বলতে পারে তাহলে ওই যে বড় দেব যার কাঁধে এখন কুড়াল দেওয়া আছে ও করেছে, আর যদি বলতে না পারে তারা কথায় বলতে পারে তাহলে অন্য কেউ করেছে। বুঝলেন না? বুঝলেন না? আর সেটা আমি আমি করেছি। তাহলে বাহ্যিক সেগুলি মিথ্যা, কিন্তু আসলে সেগুলি মিথ্যা ছিল না। আর তৃতীয় কথা কি ছিল, যখন স্ত্রী সারাকে নিয়ে হিজরত করছিলেন, হিজরতের রাস্তায় শাম দেশ যেতে, শাম দেশে হিজরত করলেন, ইরাক থেকে আসছে, ওয়াকালা ইন্নি যাহিবুন ইলা রব্বি, মানে আমার রবের দিকে যাচ্ছি, মানে আমি হিজরত করে যাচ্ছি, এখন আর ইরাকে থাকবো না, এই মুশরিক দেশে একই কোন মুসলিম মমিন নাই, মুয়াহিদ নেই, আমি শাম দেশ বরকতময় দেশ ফিলিস্তিন চলে যাচ্ছি, ফিলিস্তাইন। যখন যাচ্ছিলেন তখন জালেম শাসক পড়েছিল, যে জালেম শাসক যদি দেখত যে বোন কেউ বোন নিয়ে সফর করছে, কোন সুন্দরী রমণী আছে আর ওর সাথে ভাই আছে বা বাপ আছে, তাহলে তো শ্বশুর বা শ্যালক হয়ে গেল, তাহলে তো শ্বশুর আর শ্যালক তো খুব মজার কুটুম, তাই না? দুনিয়ার মধ্যে সবচেয়ে মজার কুটুম হচ্ছে শ্বশুর আর শ্যালক। অনেক সময় বাপ মার চাইতেই এরা বেশি প্রাধান্য পেয়ে যাচ্ছে আজকালকার মুসলমানদের কাছে, পাচ্ছে না? পাচ্ছে না? শালার সাথে খাতির, ভাইয়ের সাথে খাতির নয়, শ্বশুরের সাথে খাতির, বাপের সাথে খাতির নয়। এক লোক ছিল এখানে মক্কায়, শ্বশুরের অ্যাকাউন্টে সব টাকা পাঠায়, শ্বশুরের অ্যাকাউন্টে সব টাকা পাঠায়, আর বাপ হচ্ছে একেবারে গরিব, একেবারে গরিব, খাওয়া পয়সা দেয় কত কষ্ট করে, এমনকি চেয়ে চেয়ে পড়িয়েছে, আল্লাহ সবকিছুই করতে পারেন। এমন হইল যে তার স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ হয়ে গেল, স্ত্রী তালাক হইল, অ্যাকাউন্টে যে টাকা গিয়েছিল সবগুলি বেঈমান শ্বশুর নিয়ে গেল। আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সতর্ক করে দাও, সাবধান হয়ে যান, সাবধান করে দাও, বুঝতে পারলেন? জি, যার যত আল্লাহ পাক হক দিয়েছেন, হক আপন জায়গায় ঠিক রাখবেন, তারপরে আপনি দেন অন্য কাউকে দিলেন, কিন্তু বাপ মায়ের উপর প্রাধান্য পেয়ে যাবে অন্য কেউ না। ইন্নাল্লাহ ইয়ামুরু কান্তু আদুল্লা মানাত ইলা আহলি আমানু, যার যে আমানু, যার যতটা হক আছে, প্রাপ্য আছে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছাতে বলেছেন। তো যখন হ্যাঁ ওই জালেম করতো কি, যদি মেয়ের বাবা হইতো বা ভাই হইতো তাহলে তাদের যত্ন সম্মানের সাথে নিয়ে যেত, নিজে বাড়িতে ওকে বিয়ে করে নিত, যে তোমার বোন আছে, তোমার মেয়ে আছে, বিয়ে দিয়ে দাও। আর যদি স্বামী হয় তাহলে বিয়ে করা যাবে না, তো মুশকিল, স্বামী স্ত্রীকে নিয়ে সফর করছে, তাহলে কি করতো? স্বামীকে খুন করে দিত, স্বামীকে হত্যা না করলে একে বিধবা নাকি মেরে না ফেলে তাকে বিয়ে করতে পারছি না, সুতরাং স্বামীকে হত্যা করে খুন করে একে হরণ করবো। এই ছিল তার বদচরিত্র, এই জালেম শাসকের। জানতে পারলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে দেখো সারা, এই জমিনে তোমার ছাড়া আর আমার ছাড়া কেউ আল্লাহর প্রতি ঈমানদার নেই, সুতরাং তুমি আনতে উক্তি ফিল ইসলাম, ইসলামের একমাত্র তুমি দুনিয়াতে বোন আছো, আর কেউ আমার নেই, আমি তোমার ভাই আর তুমি আমার বোন, ইসলামের দিক থেকে ইন্নামাল মুমিনুন ইখওয়া, সুতরাং আমাকে যখন জিজ্ঞেস করবে আমি বলবো যে আনতে উক্তি, তুমি আমার বোন, তুমি আমার বোন, আর তুমি চুপ থাকবে। যখন জিজ্ঞাসা করা হলো কে, বলছে যে সারা উক্তি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে দিলেন। যাই হোক, তো এই যে সারা উক্তি কথাটি বাহ্যিক স্ত্রীকে বোন বললেন, বাহ্যিক তো হয়তো মিথ্যা, কিন্তু আসলে কি মিথ্যা? ইন্নামাল মুমিনুন ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই বোন, এই দিক থেকে ঠিক আছে। তাহলে তিনটি মিথ্যা কথার আসল অবস্থা দেখলেন। এইভাবে যদি বলি যে এগুলি আসলে ঘুরিয়ে কথাগুলি বলা হয়েছিল, হাদিস আপন জায়গায় বাহ্যিক যেহেতু মিথ্যা ছিল, সেজন্য হাদিসে বলা হয়েছে যে তিনটি এই রকম মিথ্যা কথা বলেছেন ইব্রাহিম আলাইহিসসালাম, হাদিসও সহি আর এর ব্যাখ্যাও সহি। তাহলে হাদিস আর অস্বীকার করার গুমরাহিতে যায় না মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হেদায়েতের পথে রাখেন। তারপর আল্লাহ পাক ইরশাদ করছেন যে ফাতাওয়াল্লাহ আনহুম মুদবিরিন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকাল আলা তাকুলুন, যেমনই এরা মেলার দিকে চলে গেছে ইব্রাহিম ইসলামের জাতিরা, তখন দ্রুত রাগা রুগো মানে দ্রুত যাওয়া, দ্রুত ছুটে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের দেবদেবীর উদ্দেশ্যে। ফাকালা তারপরে গিয়ে বলতে লাগলেন আলা তাকুলুন, তোমরা খাচ্ছ না কেন, সামনে ভালো ভালো খাবার মিষ্টি জাতীয় সেসব রাখা আছে, প্রসাদ যে দেবদেবীর সামনে রাখাতে প্রসাদ অনেক কিছু কলা ফল মূল মিষ্টি কত কি রাখা থাকে, আলা তাকুলুন খাচ্ছ না কেন তোমরা, রে খাও, এগুলো কে খাবে, মালাকুম লাতান্তে কোন, তোমাদের কি হয়ে গেছে, তোমরা কথা বলছো না কেন, তোমরা দেব দেবী, তোমরা দিতে পারো, কেউ বিদ্যার সাগর বিদ্যা দিতে পারো, কেউ লক্ষ্মী সুতরাং ভাগ্য একবারে চমকে দিতে পারো, এসব আকিদা শুধু অমুসলিমদের নাই, এক শ্রেণীর মুসলিম বেকুপেরাও বলে এই মেয়েটি আমার লক্ষ্মী, এই ছেলেটি আমার লক্ষ্মী, এটা সিরকি কথা নয়, বাঙালি সমাজে ব্যাপক হারে বলে থাকে, কেন লক্ষ্মী বলবেন, লক্ষ্মী তো হিন্দুদের দেবী, আপনি মুসলিম একজন কি করে আপনার মেয়ে লক্ষ্মী আর আপনার ছেলে লক্ষ্মী, এটা বলছেন ব্যবহারে এসব সিরকি কথা বলে থাকে। বলছেন ইব্রাহিম আসলাম মালাকুম লাতান্তে কোন, তোমাদের কি হয়ে গেছে যে তোমরা কথা বলছো না, ফারাগা আলাইহিম দরবান বিলিয়ামিন, তারপরে দ্রুত ঝাঁপিয়ে পড়লেন মারা মারপিট করার উদ্দেশ্যে, বিলিয়ামিন ডান হাত দ্বারা, অথবা বিলিয়ামিন মানে ইয়ামিন মানে জোরে সোরে জোরে আঘাত করা শুরু করলেন আর ভাঙতে শুরু করলেন, ফাক বালু এলহি ভাঙা হয়ে গেল সবগুলি, ইল্লা কবির আল্লাহুম লাআল্লাহুম ইয়ারজিউন, সূরা আম্বিয়া তো রয়েছে, তবে বড় ওই দেবীটাকে বা বড় ওই যে তাদের পুতুল সেটাকে ছেড়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যাতে করে তারা ফিরে আসার দেখে যে একটা আর বলতে পারে যে ওই তো ভেঙেছে, জিজ্ঞেস করো একটাকে শুধু রেখেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে আল্লাহ পাক সংক্ষেপ করে দিয়েছেন, যখন ভাঙা হয়ে গেল আর তারপরে মেলা থেকে ফিরে আসলো এই মুশরিকরা, আসার পরে দেখলো যে এই অবস্থা, দৌড় দিয়ে ইব্রাহিমকে ঘেরলো, এসে ফাক বালু এলেই হে, সুতরাং তারা ঝাঁপ দিয়ে আসলো, এলেই হে মানে এলাই ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইয়াজিফুন নিকটবর্তী হয়ে মানে একবারে ঘিরে ফেললো তাকে, ইয়াজিফ মানে হচ্ছে নিকটবর্তী হওয়া, এখান থেকেই হচ্ছে জাফা, ইয়াজিফ মানে স্বামী স্ত্রীর জিফাফ, যে আপনার যেটাকে বলা হয় বাসর রাত, বাসর রাতের মিলনকে বলা হয় জিফাফ বলা হয়, ঘিরে ফেললো তারা একবার এসে। আলা আতাবুদুন মাতান হেতুন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলবেন, বললেন যে আতাবুদুন মাতান হেতুন, তোমরা এমন কিছুর পূজা করছো যেগুলো নিজের হাতে তোমরা খোদাই করে বানাচ্ছ, নিজের হাতে খোদাই করে ঘষে পাথরকে পাথর দিয়ে মূর্তি তৈরি করছো, নিজের হাতে আবার তারপরেই পূজা করছো, আল্লাহ খালাকাকুম ওয়া মা তাআমালুন, অথচ আল্লাহ পাক তোমাদেরকেও সৃষ্টি করেছেন, ওয়া মা তাআমালুন, আর যেসব কর্ম তোমরা করো বা যেসব এই সব হাতে নিজের হাতে গড়ে তৈরি করছো, এসব পাথর কেউ আল্লাহ পাক তৈরি করেছেন, আল্লাহর সৃষ্টির পূজা গিয়ে করছো, পূজা তো ইবাদত বন্দেগী হবে যিনি স্রষ্টা তার, তাহলে এসবের কি করে পূজা করছো যেগুলি আল্লাহ পাকের সৃষ্টি। কালু, তাদের কাছে তার কোনো জবাব নেই, কোনো যুক্তি নেই আর তর্কে তো পারছে না, তখন তারা কি বললো, ষড়যন্ত্র করা শুরু করলো, ইবনু লাহু বুনিয়ানান, আপোষে মিটিং করলো যে এর জন্য বিশাল প্রাচীর তৈরি করো, অগ্নিকুণ্ডের প্রাচীর, বুনিয়ান মানে হচ্ছে অগ্নিকুণ্ডের প্রাচীর, বুনিয়ান মানে ঘর বিল্ডিংও হয় কিন্তু এখানে অগ্নিকুণ্ডের প্রাচীর তৈরি করো এটা বলা হয়েছে, ফালকু হফিল জাহিম, তারপরে একে সেই আগুনে নিক্ষেপ করে দাও জ্বালাবো, তাহলে প্রাচীর তৈরি করে আর আগুন জ্বালিয়ে জ্বালানি দিয়ে দাও দাও করে আগুন জ্বলছে, কত যে আগুন সেখানে আর কত যে সেখানে জ্বালানি, তাতে ইব্রাহিম আলাইহিসসালামকে ফেলা হবে, ফারাদু বিহি কাইদান, আল্লাহ পাক সংক্ষেপ করে দিলেন, তারা তার সাথে ষড়যন্ত্রের ইচ্ছা করেছিল, ফাজাআলনাহুমুল আসফালিন, কিন্তু আল্লাহ পাক বলছেন যে আমি তাদেরকে নিচে নামিয়ে দিয়েছিলাম, তাদেরকে ব্যর্থ করে দিয়েছিলাম, তারা জ্বালাতে চেয়েছিল, পুড়িয়ে দিতে চেয়েছিল, মেরে দিতে চেয়েছিল জ্বালিয়ে, কিন্তু তাতে তারা ব্যর্থ হয়েছিল, তাদেরকে আমি নিচে নামিয়ে দিয়েছিলাম আর ইব্রাহিম আলাইহিসসালামকে সম্মানিত করেছিলাম, আর বলেছিলাম রয়েছে হে আগুন কুনি বারদান, তুমি ঠান্ডা হয়ে যাও, তোমার মধ্যে আমি শক্তি দিয়েছি জ্বালাবার গরম করার পুড়াবার, আমি এই শক্তিকে তোমার কাছ থেকে টেনে নিচ্ছি, কুনি বারদান ঠান্ডা হয়ে যাও, ও সালামান আলা ইব্রাহিম, আর এত ঠান্ডা হয়ে না যে ফ্রিজে ও যদি কেউ আধা ঘন্টা থাকে তো মরে যাবে না, ডিপ ফ্রিজে রেখে দেখেন তো একটু লোককে আধা ঘন্টা, হ্যাঁ খোলাও যদি রাখেন তবু বাঁচবে না, হয়তো হ্যাঁ ঢেকে রাখে তো যাবি, এমন ঠান্ডা আবার হয়ে না যে ঠান্ডা দিয়ে মেরে দেবে শাস্তি দিয়ে না, ওয়াসালাম আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে শান্তিতে রাখো নিরাপদ রাখো। ওয়াকালা, যখন এই ঘটনা ঘটে গেল, আল্লাহ পাক তাকে নাজাত দিলেন এই আগুন থেকে, এদের জুলম অত্যাচার থেকে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী যাহিবুন ইলা রব্বি, আমি আমার রবের উদ্দেশ্যে এখন রওনা হচ্ছি, মানে রবের সন্তুষ্টির উদ্দেশ্যে আমি হিজরত করছি। আর যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দিনকে ভালো করে পালন করার উদ্দেশ্যে, আল্লাহর দিনকে শক্তিশালী করার উদ্দেশ্যে, আল্লাহর দিনের হেফাজতের জন্য নিজের ব্যক্তি জীবনের ক্ষেত্রে, নিজের পরিবারের ক্ষেত্রে, নিজের জাতির ক্ষেত্রে, দিনের হেফাজতের উদ্দেশ্যে, দিন শিখার উদ্দেশ্যে হিজরত করবে, সেই ব্যক্তি যেন আল্লাহর উদ্দেশ্যে হিজরত করল। ইন্নি যাহিবুন ইলা রব্বি, আমি আমার রবের কাছে যাচ্ছি, মানে রবের উদ্দেশ্যে আমি হিজরত করছি। সায়াহ দিন, শীঘ্রই তিনি আমাকে সঠিক রাস্তা দেখাবেন, কোথায় যেতে হবে, কোথায় থাকলে আমার জন্য কল্যাণ হবে, ভালো হবে, অবশ্যই আল্লাহ রাস্তা দেখাবেন। এরাক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে শাম দেশে, তখনকার বৃহৎ শাম আজকালকার কয়েকটি দেশকে সামিল, অনেকে শাম দেশ আজকাল বুঝে না, কারণ শাম বলে তো আর কোনো দেশ নেই আছে, শাম অনেকে বুঝে যে শুধু সিরিয়া, সিরিয়া তো শামের একটা অংশ, সিরিয়া, হ্যাঁ, তারপরে উর্দন, জর্ডন, লেবানন, ফিলিস্তিন, প্যালেস্টাইন, হ্যাঁ, যার মধ্যে ইহুদিরা দখল করে আছে যে অংশটুকু সেটাও, হ্যাঁ, ইসরায়েল, আর এছাড়াও বেশ কিছু ইউরোপের অংশ, সবগুলিকে শাম বলা হইত। যখন শাম দেশে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালেহীন। এতদিন পর্যন্ত ইব্রাহিম আলী সালাম সম্পর্কে তাফসীরকারগণ লিখেছেন, আশির বেশি বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে হয়, রব্বি হাবলি মিনাস সালেহীন, তারপরে নিরাশ হচ্ছেন না, আল্লাহর কাছে দোয়া করছে, হে রব, হে প্রতিপালক, হাবলি, আমাকে দান করো, মিনাস সালেহীন, নেক সন্তান, সৎ সন্তান দান করো। ফাবাশ্বার না হবে গোলামিন হালিম, তখন আমি তাকে সুসংবাদ দিলাম, আল্লাহ পাক বলছেন আমি সুসংবাদ দিলাম, ওহির মাধ্যমে সুসংবাদ দিলেন, বে গোলামিন, এমন এক বালকের, এমন এক সন্তানের, হালিম, যা ছিল বড়ই ধৈর্যশীল। আল্লাহ পাক এখানে হালিম বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দুই সন্তানের সুসংবাদ দিয়েছেন, দুই মা থেকে দুই সন্তান হয়েছে, আর দুই সন্তানের দুইবার সুসংবাদ দিয়েছেন, আর দুইটি গুণ দিয়ে সুসংবাদ দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালামের সুসংবাদ যখন আল্লাহ পাক দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাইলের মান নাম কি? হাজার, আমাদের দেশীয় ভাষায় হাজিরা করে দেয় এটাকে, হাজার, আসলে আদিস আদিস আছে হাজার, সেই বুখারীতে নাম আছে। তো হাজারের পেট থেকে যখন ইসমাইল আলাইহিস সালামের জন্ম হইল, আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ যখন দোয়া কবুল করলেন, তখন আল্লাহ সুসংবাদ পাঠিয়েছিল ওহির মাধ্যমে, ফাবাশ্বারনাহু বিগোলামিন হালিম, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ আমি তাকে দিলাম। আর সারারও ছেলে মেয়ে হইত না, সারাকে আগে বিয়ে করেছিলেন, সারার ছেলে মেয়ে হইত না, তখন সারা ওই সময় যখন দোয়া করেছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুসংবাদ দিয়েছিলেন, তখন বলেছেন ফাবাশ্বারনাহু বিগোলামিন আলিম, ওখানে বলেছেন আলিম, হালিম বলেননি, কি বলেছেন? আলিম, জ্ঞানী, পণ্ডিত, বিদ্বান সন্তানের আমি সুসংবাদ দিলাম। তাহলে এই দুটি সুসংবাদ পৃথক পৃথক সুসংবাদ। আর এই ইসহাকের কথা এখানেও কিছুটা আসছে, এরপরে আর অন্যান্য সুরায় ইসহাক আলী ইসলামের কথা বিস্তারিত আছে। ফাবাশ্বারনাহু বিগোলামিন হালিম, তাহলে সন্তান জন্মিল, ইসমাইল আলাইহিস সালামের জন্ম হইল, ফালাম্মা বালাগা মাহু সাইয়া, তারপরে এই সন্তান যখন ইব্রাহিম আলাইহিসের সাথে দৌড়তে শিখলেন, দৌড়াদৌড়ি করতে, ছোটাছুটি করতে, আব্বার সাথে কাম কাজ করতে, সাহায্য সহযোগিতা করতে শুরু করলেন, বালাগা পৌঁছে গেলেন এমন এক বয়সে যেই বয়সে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে পারে। এই বয়সটা কত ছিল এই নিয়ে তাফসীরকারদের নানা মত আছে, তার মধ্যে প্রসিদ্ধ মত হচ্ছে 13 বছর বয়স, যখন একটু বুঝেও দিন সম্পর্কে যথেষ্ট বুঝে। এই জন্য যখন তাকে পরামর্শ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, জিজ্ঞেস করলেন যে তোমার মতটা কি, তখন আব্বা ইফাল মা তু মাত, যা বলা হচ্ছে আপনি করেন, দেরি করার কি আছে, আল্লাহ আল্লাহর হুকুম করেন, আর কেউ কেউ এর কম বলেছেন। কালা ইয়া বুনাইয়া, তখন স্বপ্নে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কি দেখলেন? স্বপ্নে দেখলেন। আর নবীদের স্বপ্ন কি? নবীদের স্বপ্ন ওহি, মানে নবী যদি স্বপ্নে দেখেন, শয়তান কখনো নবীকে স্পর্শ করতে পারে না, নবীর কাছে কোন রকমের কোন স্বপ্ন যোগে কোন বাজে কথা নিয়ে আসতে পারে না, কাছেই আসতে পারে না শয়তান। সেই জন্য নবীদের স্বপ্ন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে, রুয়াল আম্বিয়া ওয়াহিউন, এই জন্য নবীদের স্বপ্ন হচ্ছে ওহি। বাকি আল্লাহর যতই শ্রেষ্ঠ বান্দা হোক, যতই বড় ওলি হোক না কেন, যতই বড় আলেমে দিন হোক না কেন, যতই বড় ইমাম হোক না কেন, আর সাহাবি হোক না কেন, কোন মানুষের স্বপ্ন ওহি নয় যদি সেটা শরীয়ত দ্বারা সমর্থিত না হয়। তবে ওই কথাটি যদি শরীয়তে থাকে, যেমন স্বপ্নে আপনি দেখছেন যে আমি মসজিদে মাশাআল্লাহ নামাজ পড়ছি, ভালো কথা, তার মানে আপনি আরো ভালো হওয়ার চেষ্টা করেন। স্বপ্নে আপনি দেখছেন যে আমি তাহাজ্জুদ পড়ছি, আর এখন পর্যন্ত তাহাজ্জুদ পড়তে পারলাম না, আর স্বপ্নে তাহাজ্জুদ পড়ছি, তাহলে তাহাজ্জুদ শুরু করা দরকার, করেন। কিন্তু যদি স্বপ্নে দেখেন যে আমি মাজারে গেলাম, মাজারে গিয়ে আমি বাবাকে বলছি বাবা গো দেও গো, হ্যাঁ হ্যাঁ, স্বপ্নে যদি দেখেন যে এই তোমার গ্রামের মাথায় আল্লাহর ওলি শুয়ে আছে, এই স্বপ্নগুলি খুব ছড়ায় এই ভণ্ডরা, এই এই যে বিনা পুঁজির ব্যবসায়ীরা, কবর মাজার পূজার ব্যবসায়ীরা, তো বলবেন যে এটা এটা ইয়ে স্বপ্ন, ভালো স্বপ্ন, হ্যাঁ, শয়তানের পক্ষ থেকে নিঃসন্দেহ, নিঃসন্দেহ শয়তানের পক্ষ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে কি দেখলেন ভালো করে শুনেন, আয়াতে স্পষ্ট আছে। কালা বললেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, ইন্নি আরাফিল মানাম, আমি স্বপ্নে দেখছি, আন্নি আজবাহু কাজে, তোমাকে আমি জবাই করছি, তোমাকে আমি জবাই করছি। কত স্পষ্ট কথা, তাই না? এই স্পষ্ট কথা থাকা সত্ত্বেও ধর্মীয় পুস্তকে, বিশেষ করে কেসাসুল আম্বিয়া নামে ফার্সি থেকে অনুবাদ হয়ে বাংলা উর্দু যে কেসাসুল আম্বিয়া মার্কেটে পাওয়া যায়, তাতে আজব কথা আছে। আর অন্য অন্য তফসিরও ভুল কথা আছে, দুটি ভুল কথা। একটি হচ্ছে কেসাসুল আম্বিয়ার ভুল কথা, যে আমরা ছোটকালে খুব পড়েছি এগুলো বই, কারণ ওয়াজের ট্রেনিং করতে হবে, আর তখনকার যুগে এইরকম আজে বাজে বই ছাড়া ভালো বই খুব কমই ছিল, আর ভালো রাইটার লেখা বই খুব কমই ছিল, কেসাসুল আম্বিয়া দিয়ে নবীর নবীদের কেসটা জানতে হবে, তো পড়ে দেখেছি ছোটকালে, ছিল বইটি আমার কাছে। তো ওতে লিখেছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখালেন যে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, প্রিয় বস্তুকে কুরবানির কথা আছে না? স্বপ্নে যেন দেখছেন যে ছেলেকে ফেলে দিয়ে জবাই করছেন, কথা স্পষ্ট না? তাহলে প্রিয় বস্তুকে কুরবানি করো কথাটি কোরআন বিরোধী নয়। এমনি আরাফিল মানাম, আমি স্বপ্নে দেখছি, আমি আসবাহ কাজে, তোমাকে আমি জবাই করছি। যেমন আমরা স্বপ্নে দেখে থাকি এইরকম ভালো মন্দ, স্বপ্ন দেখে থাকি ভালো কাজ করছি অথবা মন্দ কাজ করছি, ওইরকমই এবারে বলে সালাম যারা দেখছেন যে ছেলেকে ফেলে দিয়ে কিন্তু নিজের ছেলেকে জবাই করছি আমি, আর আমি তো নবী, সুতরাং তো আল্লাহর পক্ষ থেকে তো শয়তান এই কাজ করতে পারে না, ক্ষমতা নেই যে শয়তান নবীর কাছে আসতে পারে স্বপ্নে। ফানজুর মাজা তারা, সুতরাং তোমার মতামত বলো, তোমার অভিমত পেশ করো। যখন প্রিয়জনকে কুরবানি করো স্বপ্ন দেখলেন, প্রথম দিন 200 কুরবানি করে দিলেন ওঠ, দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখছেন আর 200 করলেন, তৃতীয় দিন আবার স্বপ্নে দেখছেন তোমার প্রিয় বস্তু কুরবানি করো, তাহলে কুরবানি কবুল হচ্ছে না মনে হয়, 400 হয়ে গেছে, আবার 200 করলেন, কত কুরবানি হলো? 600 হয়ে গেল। কেসাসুল আম্বিয়াতে এই ভণ্ডামি আছে। আর অন্য কিছু তফসিরে ভুলটা আছে, ওই 600-300 করা হয়েছে, প্রিয়জনকে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, তখন 100 করল, আমার প্রিয় দ্বিতীয় রাতে প্রিয় বস্তু কুরবানি করো, আর 100 হইল, তৃতীয় দিন আর 100 হইল, 300 কুরবানি হয়ে গেল, তারপরে চতুর্থ দিন স্বপ্ন, তখন ভাবলে যে না, প্রিয় বস্তু মানে সবচেয়ে প্রিয় আমার এই ছেলে, এক ছেলে, আর তখন ইসাকের জন্ম হয়নি, তখন ইসাক আলাইহিস সালামের জন্মই হয়নি এই ঘটনার সময়, সুতরাং আমাকে এই ইশারা ইঙ্গিত করা হচ্ছে যে ইসমাইলকে কুরবানি করতে, তখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য নিয়ে গেলেন। এগুলি কথা সবগুলি কোরআনের আয়াত বিরোধী, বরং কোরআনের আয়াত বলছে যে সরাসরি তিনি স্বপ্নে দেখছেন যে আমি ছেলেকে ফেলে দিয়ে জবাই করছি, ইন্নি আজবাহুকা ফানজুর মাজা তারা, সুতরাং তুমি বলো মাজা তারা, তোমার অভিমত কি? কালা, তখন ইসমাইল বলল, বা ইসমাইল বললেন, ইয়া আবাতে, হে আব্বা, ইফ আল মা তুমার, যার আদেশ আপনাকে করা হয়েছে তা আপনি করে ফেলুন, সাতা যে দুনি ইনশা আল্লাহ মিনাস সাবেরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি ধৈর্য ধারণ করব, আমি প্রস্তুত আছি। ফালাম্মা আসলাম, আল্লাহ পাক বলছেন যখন দুইজনে সম্মতি প্রকাশ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম দুইজনে একমত, আসলাম মানে দুইজনে আল্লাহর এই ওহির সামনে আত্মসমর্পণ করলেন, স্বপ্নযোগের ওহির সামনে আত্মসমর্পণ করলেন, আসলামা ওয়াতাল্লাহুলিল জাবিন, এবং ইসমাইল আলাইহিস সালামকে শুইয়ে দিলেন, তাল্লা মানে ফেলে দেওয়া, শুইয়ে দেওয়া, শুয়ে দিলেন, লিল জাবিন, উপুড় করে, জাবিন বলা হয় কপালকে, কপালের দুটো আরবি আছে, আর দুটোতে পার্থক্য আছে, জাবহাতুন মানে কপাল, জাবহা বলা হয় এই মধ্য কপালকে, আর জাবিন বলা হয় কপালের দুটো সাইডকে, এটাও জাবিন, এই দিকেও জাবিন, আল্লাহ জবিন বলে জাবহাতুন বলেননি। এই জন্য উপুর করে ফেলার যে তর্জমা আছে সেটা সূক্ষ্ম নয়। বাংলা অনুবাদগুলিতে যে উপুর করে মুখের ভরে ফেলে দেওয়ার কথা আছে আর তারপরে ওতে কিসসাই বলা হয়েছে যে আব্বা আপনি যদি আমার মুখটা উপর দিকে রাখেন তাহলে আপনি আপনাকে মায়া লেগে যেতে পারে, তখন হয়তো আপনি আল্লাহর হুকুম পালন করতে পারবেন না, সুতরাং আপনি আমাকে উপুর করে ফেলবেন, এইসব কথা আছে, আল্লাহ ভালো জানে। কিন্তু উপুর করে ফেলা হয়নি, বরং কিবলামুখী করে কাত করে ফেলা হয়েছিল। এটা হচ্ছে মহাকে গবেষক তাফসিরকারদের অভিমত। আর এটা হচ্ছে সুন্নতি তরিকা যে কেবলামুখী করে আপনি কুরবানি জবাই করবেন, তাই না? কুরবানি যখন জবাই করবেন তখন কেবলামুখী করে জবাই করবেন আপনার পশুকে। তো এই জন্য জবিন যখন এই সাইডটাকে বলা হচ্ছে জাবহাতুল মধ্যটাকে, তাহলে উপুর করে না ফেলে ডান দিয়ে কাত করে ফেলা হয়েছিল আর কেবলামুখী করে তারপরে জবাই করা হয়েছে। ওয়ানা তাই না হু, তখন আল্লাহ পাক রব্বুল যখন ফেলে দেওয়া হলো আর জবাই করতে শুরু করলেন, জবাই করতে যাওয়ার ক্ষেত্রে তাফসির কারগণ বলেছেন তফসিরে এসব কথা আছে যে শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করেছে ইব্রাহিম আলাইহিস সালাম কেউ ছেলে কেউ এই জামরাতের যে তিনটি জামরা আছে যেগুলিতে কঙ্কর মারা হয়, পাথর মারা হয় হজের মৌসুমে, জামরায় উল্লা উস্তা কুবরা, এই তিনটি জায়গায় বিভ্রান্ত করার চেষ্টা করেছে, সেই জন্য এই তিনটি জায়গায় আল্লাহ পাক রব্বুল কিয়ামত পর্যন্ত হাজিদেরকে পাথর মারতে বলেছেন আল্লাহ আলাম। এই সম্পর্কে এগুলি তফসিরের কথা, কোরআনে কারিমে এগুলি কথা উল্লেখ হয়নি, তবে এগুলোকে আমরা অস্বীকারও করি না, কারণ এগুলি কথা আমাদের কোরআন হাদিস বিরোধী নয়। কোরআন হাদিস বিরোধী যেটা সেটা অস্বীকার করলাম যে কোরআনে আল্লাহপাক বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন যেন ছেলেকে জবাই করেছেন এই অবস্থায় দেখছেন, আর ওরা বলছে প্রিয়জনকে জবাই করো, তাহলে ওটা ভুল, বুঝতে পেরেছেন? কোরআনের সাথে সংঘর্ষিত সেই জন্য। আর অতিরিক্ত মধ্যখানে শয়তান গুমরা করার চেষ্টা করলো, শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করলো, তখন পাথর ছুঁড়ে মারলেন ইব্রাহিম আলাইহিস সালাম বা ইসমাইল আর সাতটি করে, সুতরাং এই পাথর মারা কিয়ামত পর্যন্ত থেকে গেল, এগুলি হইতে পারে, এগুলি আমরা বিশ্বাস করি, এগুলিকে আমরা অবিশ্বাস করি না। আল্লাহ আলাম তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কাদ সাদদাক্তা রুইয়া, তোমার স্বপ্নকে তুমি সত্য করে দেখিয়ে দিলে, তোমার স্বপ্নের বাস্তবায়ন হয়ে গেল। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে চেষ্টা করছেন, ছেলে জবাই হচ্ছে না, আজ জবাই করার জন্য ফেলেছেন, আল্লাহ পাক ছেলেকে টেনে নিয়ে জান্নাত থেকে এক দুম্বা পাঠিয়ে দিলেন আর এই দুম্বা জবাই হয়ে গেল। জবাই করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন যে দুম্বা জবাই করলাম, তাহলে আল্লাহ কি কবুল করলেন না নাকি? দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না, মানসিক পেরেশানি যে আল্লাহ পাক নারাজ হয়ে গেল, কবুল করলেন না, কোন যে ত্রুটি হইল। তখন আল্লাহ সাথে সাথে ডাক দিচ্ছেন যে কাদ সাদদাক্তা রুইয়া, তোমার স্বপ্নের বাস্তবায়ন হয়ে গেছে, তুমি স্বপ্নকে তুমি বাস্তবায়িত করে দেখিয়ে দিয়েছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ এইভাবে সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দান করি, যদি কুরবানি করার জন্য প্রস্তুত হয় তো আল্লাহ উত্তম বিকল্প দিয়ে দেন। তার মানে আজকের যুগে কখন আপনি ছেলে কুরবানি করবেন না, না করবেন, এর মানে এই নয়। বাংলাদেশে ঘটনা ঘটেছে কয়েক বছর আগে, ঘটনা শুনেছেন না? শোনেন নাই? কয়েক বছর আগে কোন জাহেল মূর্খ স্বপ্ন দেখেছে আর নিজের নবী হয়ে বসেছে, নিজের নবী হয়ে বসেছে যে আমার স্বপ্ন বাহি, স্বপ্ন দেখেছে নাকি যে আমি ছেলেকে জবাই করছি বা আল্লাহ বলছে যে ছেলেকে কুরবানি করো। মাত্র কয়েক বছর আগের ঘটনা, যা পত্র পত্রিকা এসছে নাকি অ্যারেস্ট হয়ে চইল, ঘটনা ঠিক না? হ্যাঁ, থানা, আপনাদের থানা, এই যে ময়মনসিং দেখেন, আল্লাহ হেদায়ত করে এই ধরনের জাহেল মূর্খ মুসলমানদেরকে। তো যাই হোক, শয়তান তাকে নিয়ে খেলা করেছে, ছেলেকে জবাই করে দিয়ে বসে আছে বেকুব লোক। তো যদি আজকে কেউ স্বপ্ন দেখে, যতই বড় আল্লাহওয়ালা মানুষ হোক, তাহাজ্জুদ গুজার মানুষ, যতই বড় আল্লামা হোক না কেন, শাইখুল হাদিস, কেউ যদি স্বপ্ন দেখে যে আমি আমার ছেলেকে জবাই করেছি বা আল্লাহ বলছে তোমার ছেলেকে জবাই করো, কখনো জবাই করবে না, শয়তান তাকে নিয়ে খেলা করছে, শয়তান তাকে গুমরা করতে চায়, শয়তান তাকে এই খুন করার মাধ্যমে জাহান্নামে নিয়ে যেতে চায় যে তুমি তো অনেক ভালো আমল করে ফেলেছো, তোমাকে তো জাহান্নামে নিতে পারছি না, সুতরাং স্বপ্ন দেখিয়ে তোমাকে এই পাপ করিয়ে জাহান্নামে নিয়ে যাব। নবী রসুল ছাড়া কারো স্বপ্ন সামান্য মূল্য রাখে না, শুধু মনের একটা এতটুকু শুধু আছে, যদি ভালো স্বপ্ন দেখেন আর দেখছেন যে আলহামদুলিল্লাহ আমার জীবনে তা প্রতিফলিত হলো, বাস্তবায়িত হলো, তাই এটা মনের শান্তি, মনের শান্তি। যেমন আপনি স্বপ্ন দেখলেন সৌদি আরব আসা 10 বছর আগে যে কাবার তফ করছি, বাইতুল্লাহ তফ করছি, আর মাশা আল্লাহ আপনি চলে আসলেন, আপনার গ্রাম থেকে কেউ আসতে পারেনি, ভালো দিক কিনা, এটা মনের শান্তি, আলহামদুলিল্লাহ আমি স্বপ্ন দেখেছি, বাস্তবায়িত হয়েছে। কিন্তু তার মানে এই না যে আপনি স্বপ্নে দেখলেই তা হবে না, অনেক সময় শয়তান আপনাকে নিয়ে খেলা করতে পারে, ভালো কথা দিয়ে খেলা করতে পারে, মন্দ কথা দিয়েও খেলা করতে পারে। নিশ্চয় আমি সৎকর্মশীলদেরকে এইভাবে উত্তম প্রতিদান দিই, মানে আল্লাহর রাস্তায় যখন জান মালের কুরবানির জন্য প্রস্তুত হয় তখন আল্লাহ উত্তম বিকল্প দেয়। ধরে নেন আল্লাহর রাস্তায় আপনি ধন ব্যয় করলেন, আল্লাহ পাক উত্তম প্রতিদান দেবেন, আল্লাহ বরকত দেবেন। আল্লাহর রাস্তায় আপনি জানের কুরবানির প্রয়োজন, জানের কুরবানি করলেন, আপনার স্ত্রী বিধবা হয়ে যাবে, এই চিন্তা আপনাকে করতে হবে না, আল্লাহ হেফাজত করবেন। আপনার ছেলে মেয়ের এতিম হয়ে গেল, কি হবে না হবে ওইসব আপনাকে চিন্তা করতে হবে না। ইন্না কাযালিকা নাজিজুল মুহসিনিন, উত্তম প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন, আল্লাহ পাক হেফাজত করবেন। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয় এই ছিল বড়ই সুস্পষ্ট পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের এই বড়ই পরীক্ষা ছিল, এইরকম পরীক্ষায় পাশ করা আমাদের এই দুর্বল ইমান দিয়ে কখনো হইত না, বড়ই পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বড়ই পরীক্ষা করেছেন আর বিভিন্ন দিক থেকে পরীক্ষা করেছেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং তাকে ছাড়িয়ে নিলাম। ফাদা ফিদিয়া মানে মুক্তিপণ দেওয়া, ফিদিয়া মানে ছাড়িয়ে নেওয়া। ওয়াফাদাইনাহু, আর ইসমাইলকে আমি ছাড়িয়ে নিলাম, বিযিবহিন আযীম, মহান কুরবানি দিয়ে, আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো কুরবানি দিয়ে আমি তাকে কুরবানির বিনিময়ে ছাড়িয়ে নিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম কে ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণীয় করে রাখলাম, ফিল আখিরিন, পরবর্তী লোকেদের মাঝে। ইব্রাহিমী সুন্নাত, কতগুলি ইব্রাহিমী সুন্নাত আমরা পালন করছি দেখুন তো দেখি। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তরিকা আদর্শ হচ্ছে হজ, ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা হচ্ছে উমরা, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ হচ্ছে বাইতুল্লাহর তওয়াফ, আর কাবা ঘরের আবাদ করা, কাবা ঘর নির্মাণ তিনি করেছেন এবং ডাক দিয়েছেন সারা বিশ্বের মানুষকে যে আসো, আল্লাহ পাক তোমাদেরকে ডাক দিচ্ছেন এই ঘরের দিকে। ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ হচ্ছে আপনার হজের বিধিবিধান ছাড়া কুরবানি, ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত হচ্ছে, প্রাচীন সুন্নত হচ্ছে খাতনা করা, ইব্রাহিম আলাইহিসসালামের প্রাচীন সুন্নত, এইরকম বহু প্রাচীন সুন্নত রয়েছে। হ্যাঁ, সাফা মারওয়ার সাই, ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী হাজারের, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ, বহু আদর্শ আমাদের মাঝে রয়েছে। সমস্ত তৌহিদ, তার সবকিছুর আগে তৌহিদ, আল্লাহ পাকের একক একত্ব। সত্যিকার মুসলিম সেই ব্যক্তি যার মধ্যে তৌহিদ আছে, যে শিরক মুক্ত হইতে পারেছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, সে হচ্ছে আসল মুসলিম। আর যদি বহুত্ব আপনার মধ্যে থাকে, যে কোন রকম হোক, পুতুল নাই কিন্তু আর কিছু আছে, দুর্গা নেই কিন্তু দরগা আছে, তাহলে তো ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আপনি থাকলেন না। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম শান্তি দ্বারা বর্ষিত। কাযালিকা নাজিজুল মুহসিনিন, অনুরূপ আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। ওবাশশারনাহু বিইসহাকা, আর তারপরে আমি সুসংবাদ দিলাম ইব্রাহিমকে ইসহাকে, নবী আন, আর তিনি নবীও হবেন, মিনাস সালেহিন, আর সৎকর্মশীল নেক লোকদের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলিতে সূরা সাফাতে দুটো সুসংবাদ দিলেন। এক সুসংবাদ হচ্ছে, হ্যাঁ, যখন আল্লাহ পাকের কাছে দোয়া, রব্বি হাব লি মিনাস সালেহিন ফাবাশশার নবী গোলামিন হালিম, আর এখানে ওবাশশারনাহু বিইসহাকা। যদি ইসহাকই ওই আগের সুসংবাদের মানে আগের সুসংবাদে উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহ পাক একটা কথা দুইবার করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছেন নাকি? হ্যাঁ, অপ্রয়োজনীয় কথা বলছেন? কখনো না। এটা কেন বলছি? এই জন্য বলছি যে ইহুদি খ্রিস্টানরা বলে যে জবি যার কুরবানি হয়েছে তিনি ইসহাক আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম নন। সুতরাং এই কুরবানি আল্লাহর রাস্তায় কুরবানির ফজিলত আমরা হাসিল করেছি, বনি ইসরায়েলরা তোমরা হাসিল করনি মুসলিমরা। বুঝতে পেরেছেন? এর খণ্ডনের জন্যই বলছি যে আল্লাহ পাক এই আয়াতগুলিতে দুটো সুসংবাদ দিয়েছেন, আর প্রথম সুসংবাদ ইসমাইল আলাইহিস সালামের আর তার কুরবানির কথা উল্লেখিত হওয়ার পরে আল্লাহ বলছেন ওবাশশারনাহু বিইসহাক, আর সুসংবাদ দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে ইসহাকেরও, ইসহাক আলাইহিস সালাম জবিহিনা। তাফসীরকারদের মধ্যেও ভুলের শিকার হয়েছেন কোন কোন তাফসীরকার, জেনে রাখা ভালো, কারণ ওই কিতাবগুলি কেউ যদি পড়ে, যদিও বাংলায় হয়তো অনুবাদ এখনো হয়নি, তাফসীর ইবনে জারির বা তাফসীর তাবারি, ইমাম ইবনে জারির তাবারি, এই ক্ষেত্রে তার ভুল হয়েছে। তিনি প্রাধান্য দিয়েছেন যে যাকে জবাই করা হয়েছে, জবাই করতে নিয়ে যাওয়া হয়েছিল আর আল্লাহ পাক যাকে মুক্ত করেছেন তিনি ইসহাক। পক্ষান্তরে ইমাম ইবনে কাসির আর বহু মুহাদ্দিসিনে কেরামরা, বরং সমস্ত মুহাদ্দিসিনে কেরামরা, সমস্ত তাফসীরকারগণ কাছাকাছি, তারা বলেছেন যে যাকে জবাই করতে নিয়ে যাওয়া হয়েছিল এবং যিনি আসল জবি আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্ত করেছিলেন এই জান্নাতের দুম্বা পাঠিয়ে, তিনি ইসমাইল আলাইহিস সালাম ইসহাক নন। ওবারাকনা আলিহি ও আলা ইসহাক, আর আমি বরকত দিয়েছি তার মাঝে, মানে ইব্রাহিম আলী সালামের মধ্যে ও আলা ইসহাক, আর ইসহাক আলী সালামের মধ্যে, ওয়ামিন জুরিয়াতেহমা, আর তার সন্তানদের মধ্যে। ইব্রাহিম আলী সালাম আর ইসহাক আলী সালামের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়েছেন। এই বরকতের দিকটি কি? এই বরকতের দিক হচ্ছে অধিকাংশ নবী রসুলগণ এসেছেন ইসহাক আলী সালামের বংশে। ইব্রাহিম আলী সালাম থেকে দুটো শাখা, একটা শাখা হচ্ছে ইসমাইল, ইসমাইল আলী সালামের আউলাদ মক্কায় কুরাইশরা, ঠিক আছে না? আর ইসহাক আলী সালামের আউলাদ প্রজন্ম প্যালেস্টাইনে, ফিলিস্তিনে, সামদেশে। ইসহাক আলী সালামের আউলাদদের মধ্যে বহু নবী এসেছেন, যত বনি ইসরায়েলদের নবী, বরং অধিকাংশ কোরআনে পরিগণিত পরবর্তী নবীগুলো, মানে ইসহাক আলী সালামের পরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ছাড়া সমস্ত নবীগুলি ইসহাক আলী সালামের বংশের। যেমন যেমন ইসহাক আলী সালামের ছেলে অমিওয়ারা ইসহাক ইয়াকুব, ইসহাকের পরে ওর ছেলে ইয়াকুব, ইয়াকুব আলী সালামের ছেলে ইউসুফ আলী সালাম নবী, আর কে না, ওরা তো নবী হয়নি, মুসা, হারুন, হ্যাঁ, জাকারিয়া, ইয়াহিয়া, হ্যাঁ, ঈসা আলী সালাম, এরকম যতগুলি, হ্যাঁ, এলিয়াস আসছে, জি হ্যাঁ, এইসব নবী সব ছিলেন ইসহাক আলী সালামের বংশের। এই দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের নবীর দিকে লক্ষ্য করলে ইসহাক আলী সালামের বংশধারে বরকত দেওয়া হয়েছে। আর যদি নবীর দ্বারা যে মানুষ হেদায়ত হয়েছে সবচেয়ে বেশি সংখ্যায়, মানব জাতি জাহান্নামের রাস্তাতে ফিরে এসেছে, এই দিকে যদি লক্ষ্য করেন তাহলে ইসমাইল আলী সালামের বংশধারে অধিক বরকত দেওয়া হয়েছে। কারণ ইসমাইল আলী ইসলামের বংশে একজন নবী মোহাম্মদ রসুলুল্লাহ হলেও তিনি সারা বিশ্বের সমস্ত মানুষের রসুল, তাই না? এমনকি জিনদেরও রসুল। পক্ষান্তরে ইসহাক আলী সালামের বংশধারে যেসব নবী রসুলগণ এসেছেন নিজের গোত্রের জন্য, ওই প্যালেস্টাইন এলাকার জন্য, এক এক গ্রাম, এক এক অঞ্চলের জন্য, এক এক বংশের জন্য, এইভাবে, তাই না? এবং সবচেয়ে বেশি উম্মতের সংখ্যা হবে শেষ নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই জন্য মেয়েরাজ যখন মুসা আলী সালামের কাছ থেকে চলে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন কাঁদতে লাগলেন না? কেন কাঁদছেন? এই যে বালকটি আমার পরে এসেছে বলেছিলেন না, তার তুলনা বালক বয়সের দিক থেকে, যুগের দিক থেকে, এ বালক আমার পরে এসেছে, আর এর উম্মতের সংখ্যা আমার উম্মতের চাইতে বেশি হবে, এর উম্মতের জান্নাতের সংখ্যা আমার উম্মতের জান্নাতের সংখ্যার তুলনা অনেক বেশি হবে। হ্যাঁ, আফসোস করেছিলেন, কি আফসোস, হিংসা নয় যে হাই আমার উম্মতরা গুমরাহ পথভ্রষ্ট, তৃতীয়বাদে বিশ্বাসী হয়ে গেল, মুশরিক হয়ে গেল, হ্যাঁ, আর বিভিন্ন পাপে লিপ্ত হয়ে, সুদখর হয়ে, আর আম্বিয়া রসুলকে খুন করে, আর এসব এরা গুমরা পথভ্রষ্ট হলো, হলো না? না, ইহুদীদের সম্পর্কে আল্লাহ বলেছেন না কারণ এত তরুণ আম্বিয়া নবীদেরকে খুন করত? আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন যে ইসহাক আলী সালামে, ইব্রাহিম আলী সালাম, ইসহাক আলী সালামে বরকত দিয়েছি, অমিন জুরিয়াতেহমা, আর এই উভয়ের সন্তানদের মধ্যেও বরকত দিয়েছি। কিন্তু শুনে রাখেন, অমিন জুরিয়াতেহমা মুহসিনুন ওয়া জালিমুন লিনাফসিহি মুবিন। এখানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আর কি বিষয়, কেউ ভাবতে পারে যে আল্লাহ পাক যখন বরকত দিয়েছেন ইসহাকের বংশধরে, তার মানে সবগুলি মনে হয় ভালো মানুষ, ব্যক্তি হিসাবেই ভালো, এরা আমল করুক আর নাই করুক, এদের কর্ম খারাপ হইলেও এরা ভালো একবার। যেমন ইহুদিদের আকীদা, বিশ্বাস যে আমরা হচ্ছে শাবুল্লাহুল মুখতার, মানে আল্লাহর মনোনীত জাতি। ইহুদিরা বলে নিজেদেরকে কি বলে, আল্লাহ পাকের মনোনীত জাতি। যতই পাপ করুক, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সুদখোর, পুঁজিপতি, ক্যাপিটালিজমের বাস্তবায়নকারী হচ্ছে ইহুদিরা, বুঝতে পেরেছেন? আর এছাড়া যে জুল অত্যাচার ইহুদিদের দ্বারা হচ্ছে ফিলিস্তিনে, তা তো আপনাদের সামনে রয়েছে যারা দুনিয়ার খবর রাখছেন। তারপরেও এরা বলে যে আমরা হচ্ছে আল্লাহ পাকের শ্রেষ্ঠ জাতি, মনোনীত জাতি। তো আল্লাহ পাক এই এর খণ্ডন করে দিয়েছেন এই আয়াত, আমিন জুরিয়াতেহমা, আর ইব্রাহিম আলী সালাম আর ইসহাক আলী সালামের সন্তানদের মধ্যে মুহসিনুন সৎকর্মশীল হবে, ওয়া জালিমুন লিনাফসিহি মুবিন, আর সুস্পষ্ট নিজের উপর জুলুমকারীও হবে, ভালো মানুষও হবে আর মন্দ বদ প্রকৃতির লোকও হবে। আল্লাহ পাক এই ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। সুতরাং যারা বদ প্রকৃতির লোক হবে তাদের পরিণাম জাহান্নাম, আর যারা সৎকর্মশীল হবে তাওহীদের উপর থাকবে, যারা শিরক মুক্ত থাকবে আর নেক লোক হবে তাদের জন্য জান্নাত রয়েছে। ওয়ালাকাদ মানান্না আলা মূসা ওয়া হারুন, আর নিঃসন্দেহে আমি এহসান করেছি, অনুগ্রহ করেছি মূসার উপর এবং হারুনের উপর। ওয়ানাজ্জাইনাহুমা, এবং তাদেরকে আমি মুক্তি দান করেছি। ওয়া কাওমাহুমা, এবং তাদের জাতিকেও মিনাল, মানে বনী ইসরায়েলকে, মিনাল কারবিল আযীম, মহাবিপদ থেকে। মহাবিপদ ছিল ফেরাউনের জুলম অত্যাচার। ফেরাউন মেয়েদেরকে এবং ইসরায়েলদের দাসী বানিয়ে রেখেছিল, আর পুরুষদেরকে হত্যা করতো, খুন করতো, কোন পুরুষ ছেলে জন্মালে তার বেঁচে থাকার কোন আশা ছিল না। আল্লাহ পাকে মহাবিপদ থেকে এদেরকে উদ্ধার করেছিলেন। অনাসার না হুম, এবং তাদের সাহায্য করেছিলাম। ফাকান হুমুল গালিবিন, সুতরাং তারাই বিজয়ী হয়েছিল, তারাই বিজয় হয়েছিল। ভাবা যায় এই কথা যে ফেরাউন এবং তার এত শক্তিশালী সেনাবাহিনী, তারা ধ্বংস হয়ে একবার নিশ্চিহ্ন হয়ে যাবে, আর এই মিশর একবারে শূন্য খালি, আর সম্মানিত হবে এই মুসার দল, মুসা আলাইহিস সালাম দুর্বল অসহায়, যারা গোলামীর জীবন যাপন করেছিল, যাদের মেয়েরা দাসী হয়েছিল, আর ছেলের সংখ্যাই কম তাদের মধ্যে, তাদেরকে আল্লাপাক কোথায় উঠিয়ে দিলেন? আল্লাপাকের বিশেষ ক্ষমতা, কুদরত ছাড়া এই কথা মানুষের কল্পনাতে হয়তো আসতে পারে না। তাই আল্লাহ পাক রব্বুল বলছেন যে আমি তাদের সাহায্য করেছিলাম, সুতরাং তারা বিজয়ী হয়েছিল। ওয়া আতাইনাহুমাল কিতাব আল মুস্তাবিন, এবং এই মুসা এবং হারুনকে আমি দান করেছিলাম সুস্পষ্ট কিতাব, মানে তৌরাত দান করেছিলাম। ওয়া হাদাইনাহুমাস সিরাতাল মুস্তাকিম, আর তাদেরকে সহজ সরল পথের দিক নির্দেশনা দিয়েছিলাম, হেদায়ত দিয়েছিলাম। ওয়া তারাকনা আলাইহিমা ফিল আখিরিন, এবং তাদের খ্যাতিকে স্মরণীয় করে রেখেছিলাম, ফিল আখিরিন, পরবর্তী লোকেদের মাঝে। মুসা এবং হারুনের নাম আসলে কত শ্রদ্ধার সাথে নাম নেওয়া হয়, এবং আলাইহিস সালাম বলা হয়, কিয়ামত পর্যন্ত তাদের সুনামের কথা পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন চালু রেখেছেন। সালামুন আলা মুসা ওয়া হারুন, সুতরাং মুসা এবং হারুন আলাইহিমাস সালামের উপর শান্তির ধারা বর্ষিত হোক। ইন্নাকা যালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয় আমি এইভাবে সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকি। ইন্নাহুম আমিন ইবাদিনাল মুমিনিন, মুসা এবং হারুন তার আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। ওয়া ইন্না ইলিয়াস আলা মিনাল মুরসালিন, এইরকমই ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, তিনি রাসূলদের অন্তর্ভুক্ত ছিলেন। ইয ক্বালা লিকাওমিহি আলা তাত্তাকুন, তিনিও এক জাতির জন্য, এক গোত্রের জন্য নবী রসুল করে প্রেরিত হয়েছিলেন। যখন নিজ জাতিকে বলে আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আতাদুনা বাআলান ওয়া তাযারুনা আহসানাল খালিকিন, তোমরা বাল নামক দেবের এই প্রতিমার পূজা করছো আর তাকে ডাকছো, ওয়া তাযারুনা, আর তোমরা ছেড়ে দিচ্ছ আহসানাল খালিকিন, সর্ব উত্তম সৃষ্টিকর্তাকে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আহসানুল খালেকিন মানে সর্বোত্তম সৃষ্টিকর্তা, এর মানে এই না যে অনেক সৃষ্টিকর্তা আছে আল্লাহ, কিন্তু মানুষ দুনিয়াতে অনেকে নিজে পুতুল হাতে গড়ে, অনেকে ছবি অঙ্কন করে, আর্টিস্ট অনেক দুনিয়াতে আছে, সেগুলিও মনে করে যে আমরা অনেক কিছুই করতে পারছি, ছবি অঙ্কন করতে পারছি, এই জন্য বলা হয়েছে যে আহসানুল খালেকিন। আর না হলে রুহ দিয়ে, আত্মা দিয়ে সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জন্য আল্লাহ পাক আহসানুল খালেকিন এখানে নিজেকে বলেছেন। আল্লাহ হচ্ছে আল্লাহকে তোমরা ছেড়ে দিচ্ছ, রব্বাকুম, যিনি তোমাদের প্রতিপালক, ও রব্বা আবায়কুমুল আউয়ালিন, আর তোমাদের পূর্বপুরুষ যে বাপদাদা পূর্বযুগে চলে গেছে তাদেরও প্রতিপালক তিনি। ফাকাযযাবুহু, কিন্তু এই জাতি তাকে মিথ্যা মনে করেছিল। ফাইন্নাহুম লামুহজানু, সুতরাং তাদেরকে জাহান্নামে হাজির করা হবে, আল্লাহ পাকের সামনে হাজির করা হবে, জবাবদেহি করতে হবে, এবং জাহান্নামে তাদেরকে উপস্থিত করা হবে। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে যারা আল্লাহ পাকের খাঁটি বান্দা তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে না, হাজির করা হবে না, তাদেরকে জবাবদেহি করতে গিয়ে আসামি হইতে হবে না, ফাঁসতে হবে না। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং তার স্ত্রী, তার সুনাম, তার তাকে স্মরণীয় করে রেখেছিলাম, ফিল আখিরিন, পরবর্তীতে। সালামুন আলা ইলিয়াসিন, সালাম বর্ষিত হোক ইলিয়াসিনের উপর। ইলিয়াসিন ইলিয়াসের অপর নাম, নবীদের নামগুলি বিভিন্নভাবে উচ্চারিত হয়েছে, যেমন ইব্রাহিম, আব্রাহাম উচ্চারণ হয়েছে, অন্যান্য কেরাতে আব্রাহাম আছে, এইরকম তাওরাত ইনজিলের কিতাব ইব্রাহিম আলাইহিস সালামের নাম আব্রাহাম আছে, হ্যাঁ, নূহের নাম তারা নুহা বলছে, হ্যাঁ, এইরকম মুসার নাম মুজেস বলছে, ঈসার নাম জিসাস বলছে, বুঝতে পেরেছেন না? এখানেও ইলিয়াসের অপর নাম হচ্ছে ইলিয়াসিন, আল্লাহ পাক একটি আয়াত ইলিয়াস বললেন, যা আগে গেল ওয়াইন্না ইলিয়াস আলামিন আল মুরসালিন, আর এখানে বলছে সালামুন আলা ইলিয়াসিন। ইন্নাকা যালিকা নাজিজিল মুহসিন, নিশ্চয় আমি আল্লাহ এইভাবে সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয় সে ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। ওয়াইন্না লুত আল্লাহ মিনাল মুরসালিন, আর জেনে রাখো যে লুত আলাইহিস সালাম ও রাসূলদের অন্তর্ভুক্ত ছিলেন। ইদ নাজ্জাইনাহু আহলাহু আজমাইন, যখন আমি তাকে এবং তার পরিবারকে, মানে তার দুই মেয়েকে, দুই মেয়ে পরিবারের শুধু মুসলিম হয়েছিলেন, ইমান নিয়ে এসেছিলেন, আর তার অনুসারী যদি কেউ থেকে থেকে তারা, আর তার আহাল মানে স্ত্রী না, স্ত্রী গুমরা ছিল, কাফেরা ছিল, মুশরেকা ছিল, সে ইসলাম গ্রহণ করেনি। ইদ নাজ্জাইনাহু, যখন আমি তাকে মুক্তি দিয়েছিলাম আর তার পরিবার মানে তার মেয়েদেরকে এবং তার অনুসারীদেরকে নাজাত দিয়েছিলাম সকলকে, আজমাই ইল্লা আজুজান ফিল গাবিরিন, তবে এক বুড়ি, তবে এক বুড়ি, এই বুড়ি কে ছিল? লূত আলাইহিস সালাম স্ত্রী, আল্লাহ আজুজ বলেছেন। এই বুড়ি, বুড়ি বড়ই বদ প্রকৃতির ছিল, নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও নবীর প্রতি ইমান নিয়ে আসেনি, পাপের জন্য ওই কাফের গ্রামবাসীকে খবর দিত পাপ করার জন্য, যে এইরকম সুযোগ আছে। তবে এই বুড়ি ফিল গাবেরিন, যারা অবশিষ্ট আল্লাহর আজাবে থেকে গেছিল বা পিছিয়ে পড়ে, গাবার একবারও মানে পিছনে থেকে যাওয়া, এই জন্য মাজিকে অতীতকালকে গাবের বলা হয়, অতীতকালকে গাবের বলা হয়। তো ইল্লা আজুজান, সেই বুড়ি ফিল গাবেরিন থেকে গেছিল অবশিষ্টদের মধ্যে, মানে যারা থেকে গেছিল আল্লাহর আজাবে। আর লূত আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে রাতারাতি তুমি ভোর রাত্রেই গ্রাম থেকে বেরিয়ে পড়ো, তোমার যারা সহচর আছে যারা ইমান নিয়েছে তাদেরকে রাতারাতি বেরিয়ে পড়ো, ওয়ালা ইলতাফিত মিনকুম আহাদ, আল্লাহ অন্য আয়াতে বলেছেন খবরদার গ্রামের দিকে ফিরে দেখবে না, কি হচ্ছে না হচ্ছে পিছন দিকে একবার ঘুরে দেখবে না, ফিরে দেখলে মুশকিল আছে, তোমাদের উপর আজাব আসবে, যাবে তার ফিরে দেখবে না কি হচ্ছে না হচ্ছে, কিভাবে আল্লাহ পাকের আজাব নাজিল হচ্ছে। এবার আল্লাহ পাক এই জাতিকে ধ্বংস করেছিলেন, আল্লাহ পাকের সাথ করেছেন মাদাম্মার না লাখারিন, অতপর আমি ধ্বংস করেছিলাম অন্যদেরকে যারা কাফের ছিল, মুশরিক ছিল, থেকে গেছিল ওখানে আর পাপিষ্ট ছিল, তাদের কুফরি শিরকের সাথে আর একটি বড় পাপ ছিল, এমন নোংরামি ছিল, এমন নোংরামি ছিল যেই নোংরামি ওর আগে মানব জাতি করেনি, সেটা কি ছিল? সমকামিতা, পুরুষ ও পুরুষে কুকাজ করা, পুরুষের পুরুষে কুকাজ করা। বড়ই দুঃখের বিষয় যে আজকে উম্মতে মুসলিমাতেও অনেকের মধ্যে বদচরিত্র আছে, বদচরিত্র আছে, বিভিন্ন স্তরে এইরকম রোগগুলি দেখা যায়। আর যদি বড়ই দুঃখের বিষয় লাগে যদি এগুলি আবার ভালো মানুষদের মধ্যে, যারা ভালো মানুষ মানে আসলে তো ভালো মানুষ নয় কিন্তু দাঁড়িয়ে আছে, আছে মাদ্রাসায় পড়ুয়া, মাদ্রাসার ছাত্র, হাফেজে কোরআন অথবা কারি সাহেব মাদ্রাসায় পড়ায় অথবা মাদ্রাসায় পড়ে, এগুলোর মধ্যে যদি এই রোগ থাকে তো বড়ই আক্ষেপ লাগে। আল্লাহ মুস্তাহান, এই লূত আলী সালামের জাতিকে যেইভাবে আল্লাহ ধ্বংস করেছেন, কোন জাতিকে এত শাস্তি দিয়ে ধ্বংস করেন? তিন রকমের শাস্তি দিয়ে আল্লাহ রব্বুল আলমীদেরকে ধ্বংস করেছেন। আল্লাহ পাকের নবীর যদি দোয়া না থাকতো তো আজকেও এই সব পাপিষ্টদের উপরে এইরকম আজাব চলে আসতো। আল্লাহ পাক যেন আমাদের যেসব ভাইদের মধ্যে এইসব দুর্বলতা কমজোরি পাপ আছে আল্লাহ পাক তাদেরকে যেন মাফ করে দেন এবং তাদেরকে যেন হেদায়াত দান করেন, তাদেরকে তওবা করার তৌফিক দান করেন। আর আগামীতে মুসলিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংশোধনের জীবন, নেক জীবন যাপনের তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন যে সুম্মা দাম্মারনা আখারিন, অন্য অন্যদেরকে অর্থাৎ কাফের মুশরিক আর ওই কুকাজে যারা লিপ্ত ছিল এদেরকে ধ্বংস করে দিলাম। ওয়া ইন্নাকুম লাতামুরুন আলাইহিম মুসবিহিন, আর নিশ্চয়ই তোমরা এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশদেরকে সম্বোধন করছেন কি একেবারে, আচ্ছা এটা সেরে দিই শুধু, ওয়া ইন্নাকুম লাতামুরুন আলাইহিম মুসবিহিন, এখানে ওয়া ইন্নাকুম লাতামুরুন আলাইহিম মুসবিহিন, এখান থেকে কুরাইশদেরকে আল্লাহ সম্বোধন করছেন যে হে কুরাইশরা, নবী তোমাদের সামনে এসে গেছেন, শেষ নবী, আর তোমরা ইমান নিয়ে আসছো না, অথচ তোমরা যখন ব্যবসা আর সফর করো ব্যবসা বাণিজ্যের জন্য শাম দেশে, তখন লূত আলী সালামের এলাকা যে মৃত সাগর, আল্লাহ পাক ওকে জমিন করি রাখেনি, জমিন থেকে নিয়ে একবারে সাগরে নামিয়ে দিয়েছেন, আর সেই সাগরের নাম হচ্ছে আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, সেখানকার পানি পচা সড়া দুর্গন্ধযুক্ত, আর এমন পানি আল্লাহর আজাব সেখানে আছে, আল্লাহর ক্রোধ আছে যে কোনো মাছ পর্যন্ত থাকে না, ওখানে কোনো প্রাণী থাকে না ওই পানির মধ্যে, আল বাহরুল মাইয়িত বলে প্রসিদ্ধ আরবিতে যেটা মৃত সাগর। তো এই এলাকা ছিল লূত আলাইহিস সালামের সাদ্দুম এলাকা, যাকে আল্লাহ পাক ধ্বংস করেছেন যে এলাকাকে এবং এলাকার লোকদেরকে। আল্লাহ পাক বলছেন কুরাইশদেরকে যে তোমরা তো লাতামুরুন আলাইহিম, ওই এলাকা দিয়ে ওই লোকদের আশপাশ দিয়ে তোমরা অতিক্রম করে থাকো, মুসবিহিন সকালেও, অবিল্লাইলে এবং রাতেও, আফালা তাকিলুন, তোমরা কি একটু বোঝার চেষ্টা করো না? তোমরা তো ভালো করে জানো যে লুতের জাতিকে কেন আল্লাহ ধ্বংস করেছেন, ঘটনা তো জানো, আর ওই আল বাহরুল মাইয়িত মৃত সাগরের পাশ দিয়ে তোমরা ব্যবসা নিয়ে যাও, সামান নিয়ে আবার ফিরে আসো, তারা অবাধ্য হওয়ার জন্য, নবীর অবাধ্য হওয়ার জন্য তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, তোমরা আবার মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের অবাধ্য হচ্ছ, তোমাদের উপর কি এরকম আজাব আসতে পারে না? আল্লাহ পাক এইভাবে উপদেশ দিয়েছেন কুরাইশদেরকে হিদায়াত করার জন্য। আমাদের অন্তরকে যেন আলোকিত করেন, আমাদের ইবাদতকে সুন্দর করার তৌফিক দান করেন, আমাদের আখলাক চরিত্র ব্যবহারকে সুন্দর করার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের ইসলাহ করার তৌফিক দান করেন, আমাদেরকে পাপ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে সূরা সাফাতের শেষ অংশের তাফসীর করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এতে ইউনুস আলাইহিসসালামের যে ঘটনা তার একটা অংশ উল্লেখ করেছেন, যে ইউনুস আলাইহিসসালাম তার জাতির উপর রাগ করে অসন্তুষ্ট হয়ে গ্রাম ছেড়ে দেশ ছেড়ে চলে যাচ্ছিলেন পানি পথে সফর করে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধরে নিলেন যে আল্লাহ পাকের ওয়াহী ছাড়া, আল্লাহ পাকের হুকুম ছাড়া তুমি কেন বের হলে। ইউনুস আলাইহিস সালামের এলাকা এরাকে ছিল, প্রাচীন নাম তার ছিল নিনওয়া, যে নামটি হাদিসে এসছে, যাকে বর্তমান মুসিল বলা হচ্ছে। তার এরাকের ম্যাপ সম্পর্কে অবগত, এরাকের একটি শহর হচ্ছে মুসিল। এই মুসিল এলাকায় হচ্ছে নিনওয়া এলাকা, যেখানে ইউনুস আলাইহিসসালামকে আল্লাহ পাক মানুষকে হেদায়ত করার জন্য ওই এলাকার উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া ইন্না ইউনুস আলামিনাল মুরসালিন, আর নিঃসন্দেহে ইউনুস আলাইহিসসালাম ও রসুলদের অন্তর্ভুক্ত ছিল। ইউনুস আলাইহিসসালাম ও রসুলদের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ পাক বলছেন, স্মরণ কর, ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুল, যখন সে চলে গিয়েছিল, আবাকা মানে পালিয়ে যাওয়া, আবাকা মানে পালিয়ে যাওয়া, এই জন্য পালিয়ে যাওয়া বললাম, যে মনিবের কাছ থেকে, মালিকের কাছ থেকে কিন্তু দাস পালিয়ে যায়, তাকে হাদিসে বলা হয়েছে আল আব্দুল আবেক, আল আব্দুল আবেক, যে পালিয়ে যাওয়া গোলাম কিন্তু দাস, ন্যায়সঙ্গত কৃত দাস হয়েছে, অন্যায় ভাবে নয়, আর যদি মালিকের কাছ থেকে পালিয়ে যায় তাহলে তার ইবাদত কবুল হয় না। ওই মর্মে যে হাদিসটি রয়েছে তাতে বলা হয়েছে আল আব্দ মানে হচ্ছে দাস, কিন্তু দাস, আর আবেদ মানে পালিয়ে যাওয়া গোলাম। আল্লাহ আবাকা বলেছেন, যখন তিনি পালিয়ে চলে গেছিলেন ইলাল ফুলকিল মাশহুন, এমন পানি জাহাজের উদ্দেশ্যে যা ছিল ভরাই, মাশহুন শাহান এই শব্দটি আজকাল ব্যবহার হচ্ছে, আছে না, এয়ার কার্গো, কার্গোকে শাহান বলা হচ্ছে, কার্গোর অফিসগুলো দেখেন শাহান লিখা আছে, হ্যাঁ শাহান লিখা আছে না, তো শাহান, আর শাহানুল জবি এয়ার কার্গো, শাহান ব্যবহার হচ্ছে, ওই শাহান থেকে হচ্ছে মাশহুন ইসিম মাফুলের সেগা। তাহলে এই শাহান শব্দটি খুব প্রাচীন শব্দ, ভরা, কোনো জিনিস ভর্তি যদি থাকে বা বোঝাই থাকে ওকে কি বলা হয়, শাহান বলা হয় এই কাজটিকে, আর ওটাকে মাশহুন বলা হয়। যখন তিনি পালিয়ে চলে গেছিলেন এলাল ফুলকিল মাশহুন, বোঝাই পানি জাহাজের উদ্দেশ্যে, এমন এক পানি জাহাজের উদ্দেশ্যে, মানে পানি জাহাজে চাপলেন গিয়ে, যে পানি জাহাজ কি ছিল, বোঝাই ছিল যানবাহনে, যানবাহনে একবারে ফুল, যেমন আজকাল বাংলাদেশের কিগুলিতে, ফেরিগুলিতে না কি বলছে, ওগুলা লঞ্চে যে ডুবছে, মাঝে মাঝে ডুবছে, এই লঞ্চে ডুবছে কেন, ডুবার পিছনে কারণ হচ্ছে আসবে 400, চাপছে তাতে 1400, 1000 বেশি, গত যেটা ডুবেছে তাতে মরিচি ভর্তি, মানুষ ভর্তি, মরিচে ভর্তি, আর বোঝা যা চলবে তার 4-5 গুণ বেশি, সুতরাং দুর্ঘটনা ঘটা পার্থিব দিক থেকে স্বাভাবিক, বাকি হেফাজতকারী আল্লাহ, দুনিয়ার ওসিলা, দুনিয়াতে হেফাজতের সুরক্ষার মাধ্যমগুলি আল্লাহ পাক ব্যবহার করতে বলেছেন। বোঝাই পানি জাহাজের উদ্দেশ্যে তিনি চলে গেছিলেন, ফাসা হামা সেখানে গিয়ে লটারি করলেন, হইল কি, যখন বোঝাই এতে চাপলেন, লোকজনের সংখ্যা বেশি হয়ে গেল আর একটু তুফানও চলছে, সেই সময় এত লোক নিয়ে আর যাওয়া যাবে না, ডুবতে যাচ্ছে, ডুবে সবাই ধ্বংস হয়ে যাবে, কিনারা ছেড়ে দিয়েছে পানি জাহাজ, এখন কিনারায় নেই যে কিনারাতে নামিয়ে দেবো কিছু লোককে, মধ্যখানে গিয়ে তুফান শুরু হয়েছে আর এত লোক নিয়ে ডুবতে যাচ্ছে পানি জাহাজ, করা যাবে কি? হালকা করতে হবে, হালকা না করলে সবাই ডুববে। একজন দুজন ডুবা ভালো, এই কয়েকশো লোকের কয়েকশো লোককে রক্ষা করার উদ্দেশ্যে। সুতরাং এই ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত হইল যে লটারি করা যাক, করা যেটাকে বলা হয়, বা সাহামা, সাহাম মানে কার অংশে আসে, কার ভাগ্যে আসে। এই জন্য আজকাল শেয়ার বাজারকে আসহম বলা হচ্ছে, সাহাম মানে অংশ বা হিসা। তো লটারি করা হইল, আল্লাহ পাক ওই লটারির কথা কেন বলি, ফাসাহামা। সুতরাং ইউনুস আলী সালাম ওই লটারিতে শরিক হলেন, লটারিতে কার নাম আসে দেখা যায়, যার নাম আসে তাকে ফেলে দাও, কেউ তো রাজি না, কে জাম দিবে, কেউ জাম দিতে রাজি নয়, ঠিক আছে লটারি করা হোক, যার নাম উঠবে আর তাকে ঝাঁপ দিতে হবে, সে বাধ্য হবে ঝাঁপ দিতে, তাহলে আমাদের জলজাহাজ হালকা হয়ে যাবে আর আমরা সহি সালামত কিনারায় পৌঁছিতে পারব। ফাকান মিনাল মুদহাজিন, তখন ইউনুস আলী সালাম হেরে গেলেন, মিনাল মুদহাজিন ওদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন যারা হেরে যায়, মুদহাজিন মানে মাগলুবিন, পরাজিতদের অন্তর্ভুক্ত, হেরে যাওয়া লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। লটারিতে তিনি হেরে গেলেন মানে তার নাম উঠে, বারবার তারই নাম উঠে, তখন তিনি বলেছেন ঠিক আছে আমারই নাম উঠছে, উপায় নেই, তখন আমাকে ঝাঁপ দিতে হবে, ঝাঁপ দিলেন। ফালতাকা মাহুল হুতো, আল্লাহ পাক বললেন ওই দিকে বিশাল মাছকে প্রস্তুত রেখেছেন আল্লাহ পাক। ফালতাকাম লোকমা মানে হচ্ছে, লোকমা তো বুঝেন না, এক লোকমা এই যেমন হাতে উঠিয়ে লোকমা নি, এই লোকমা থেকে হচ্ছে ফালতাকামা, গেলে নামা। ফালতাকামাহুল হুত, তখন বিশাল মাছ, হুত বলা হয় বড় মাছকে, সামাক মানে সব রকমের মাছ, আর হুত বলা হয় বড় ধরনের মাছকে, এক বিশাল মাছে এসে তাকে লোকমা বানিয়ে নিলেন মানে গিলে নিলেন, চিবিয়ে খাই খাই খাই, চিবিয়ে যদি নিত মাছে তাহলে সাথে সাথে মরে যেতেন তিনি, হ্যাঁ কেটে কেটে যদি একদিক থেকে কেটে কেটে খেত মাছে তাতেও তিনি হালাক হয়ে যেতেন, মরে যেতেন, আল্লাহ পাক বাঁচাবেন। সুতরাং লোকমা মানে গিলে নিল মাছে, পেটে চলে গেল, তাহলে কত বড় মাছ ছিল যে একজন মানুষ, আর সেই কালের মানুষ আমাদের চাইতে নিশ্চয়ই বেশি লম্বা, তাই না? ইউনুস আলাইহিস সালাম মা বড় মাছে তাকে লোকমা বানিয়ে নিল, গিলে নিল। ওয়াহুয়া মুলিম, তখন তিনি নিজেকে তিরস্কার করছিলেন। মুলিম ইসিম ফাইলের সে শাব্দিক অর্থ হচ্ছে যে নিজেকে নিজেই ধিক্কার দিচ্ছেন যে হাই কি করলাম আমি, আমি এটা ভুল করলাম, আমাকে আসতে হইতো না, এই যে নিজেকে ধিক্কার দেওয়া, কাজটা আমার ঠিক হয়নি, আমি যদি থাকতাম ওখানে আল্লাহ পাকের আদেশের আর আদেশ নিষেধের অপেক্ষায় যে আল্লাহ হুকুম দিলে তখন বের হইতাম, রাগ করে কেন এলাম, নিজেকে ধিক্কার দিচ্ছেন আমি তো ভুল করে ফেললাম। কিন্তু এখন মাছের পেটে তিনি চলে গেছেন। মুলিম অনুবাদকরা অনেকে শাব্দিক অর্থ করেনি, যার ফলে তারা অনেকে এইরকম তর্জমা করেছে। সুতরাং ওয়া মুলিম তিনি তখন ধিক্কার যোগ্য ছিলেন, ধিক্কার যোগ্যের মানে নয়, তাহলে ইসম মফুল হতো, মুলাম এটা হচ্ছে ইসম মফুল আর মুলিম হচ্ছে ইসম ফাইল, তিনি নিজেকে নিজেই ধিক্কার দিচ্ছিলেন, এটা হচ্ছে শুদ্ধ অর্থ। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মাছের পেটে চলে গেলেন ইউনুস আলাইহিস সালাম, যদি তিনি আল্লাহ পাকের তসবিহ না করতেন, যে আল্লাহ পাকের কাছে দোয়া না করতেন, তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটে আমি রেখে দিতাম আর মাছকে হুকুম দিতাম যে তুমি তাকে হজম করতে পারবে না, মাছের হজম করার ক্ষমতা আমি ছিনিয়ে নিতাম আর ওইভাবে মাছের পেটে আমি রেখে দিতাম, এটাও আমি করতে পারতাম। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন, যদি তিনি ইউনুস আলাইহিস সালাম তসবিহকারীদের অন্তর্ভুক্ত না হতেন, মানে তসবিহ তিনি না করতেন, তসবিহ তিনি না করতেন এর অর্থ কি, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা দুটি হতে পারে, মনে রাখেন, একটা আমাদের দেশের মানুষরা বুঝে বা আলেম সমাজও বয়ান করে, সেটা হচ্ছে যে যদি ওই দোয়াটা তিনি না পড়তেন, কি দোয়া পড়েছিলেন তিনি, ফানাদা ফিজ্জুলুমাত, অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে আম্বিয়াতে উল্লেখ করে ফানাদা ফিজ্জুলুমাত, তিনি অন্ধকার কয়েক অন্ধকারে, কি কি অন্ধকারের আগে বলেছিলাম, হ্যাঁ রাতের অন্ধকার, হ্যাঁ পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাত অন্ধকার করে আছে, তারপরে রাতের মাঝখানে আবার পানি অন্ধকার করে আছে, পানির মধ্যখানে আবার মাছ, মাছের পেট অন্ধকার করে আছে, সুবহানাল্লাহ, জুলুমাত ফানাদা ফিজ্জুলুমাত, এই অন্ধকারগুলির মধ্যে তিনি ডাক দিলেন আল্লাহকে, ফানাদাকে জুলমাত, কাকে ডাকলেন আল্লাহকে, না বললে ইয়া গাউসুল আজম, তখন রাজু গৌস ছিল না নাকি, সবগুলি গৌস আর কুতুব আল্লাহ এই উম্মতকে দিয়েছেন। গৌস কুতুব আব্দাল আগের যুগে নবী রসুল হইল কিন্তু গৌস কুতুব হইল না, না না বুঝছেন না আমার কথা, শুধু এই যুগে শুধু সবগুলি গৌস কুতুব, এমনকি এই যুগের স্বর্ণযুগে নবী সাল্লামের সাহাবীরা বালা মুসিবতে পড়েছেন কোন গৌস কুতুবকে তো ডাকেননি, তাবেইনরা বালা মুসিবতে পড়েছেন কোন গৌস কুতুবকে ডাকেননি, আইম্মা কেরাম বলে ইমাম আহমদ, ইমাম আবু হানিফা, হ্যাঁ রহমতুল্লাহ আলী মাজমেন, সবাই বালা মুসিবতে পড়েছেন, কেউ তো গৌস কুতুবকে ডাকে না, জানতো না তারা গৌস কুতুবের নাম, তারা সব জানতেন না। আর সবগুলি চলে আসলো এ বিদাতি যুগে, যেই যুগে ইসলাম একেবারে বাতিলের সংমিশ্রণ, মানে আসল ইসলাম খুঁজায় কষ্টকর হয়ে গেছে, সেই যুগে সব গৌস কুতুব, বড় গোস গৌসুল আজম হচ্ছে আব্দুল কাদির জিলানি, আর কুতুব অনেক আছে, গোস কুতুবরা উদ্ধার করে, হ্যাঁ মুরিদানদেরকে ভক্তদেরকে তাদেরকে ডাকলে ডাকে সাড়া দেয়, এইসব শির্ক, এই শির্ক বিদাতের আমলে ঢুকেছে এগুলো ইসলামে না, আগের আল্লাহ পাকে নাজিল কিন্তু ইসলামে ছিল, আগের আম্বিয়া রসুলগণের জামানায়, আর না শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের দিনে আছে, না সাহাবাই কেরামদের আমলে আকিদাতে ছিল, না তাবেইনদের আমলে ছিল, আর না আইম্মাই কেরাম আবু হানিফা শাফি মালিক আহমদ তাদের আকিদা আমলে বিশ্বাসে ছিল, সব ছিল না, না হলে ডাকতেন ইয়া গাউসুল আজম মাদাদ, বলতেন কেন বললেন না, কি বললেন, বানাদা ফি যুলুমাত, অন্ধকারের মধ্যে তিনি ডাকছেন আল্লাহ পাককে, আল্লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তোমার ছাড়া কেউ আমার মাবুদ নেই, তোমার ছাড়া কারো কাছে আমার দোয়া করার নেই, তোমার ছাড়া কেউ উদ্ধারকারী নেই, তোমার ছাড়া কেউ ফরিয়াদ করবো কার কাছে, এইরকম কোন দরবার নেই, লা ইলাহা ইল্লা আনতা, কালিমা তাইয়িবা, তিনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে দোয়া করেছেন, তাহলে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লাল্লাহ, কি কথা, লা ইলাহা ইল্লা আনতা তে আল্লাহকে সম্বোধন করে বললেন, আর লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে আপনার গায়বের সিগা, যেটা আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আর তুমি ছাড়া কেউ সত্য মাবুদ নেই, হ্যাঁ লা ইলাহা ইল্লা আনত, আল্লাহ তোমার ছাড়া কেউ মাবুদ নেই, আর ইবাদতের একটি হচ্ছে দোয়া, ইবাদতের একটি হচ্ছে ফরিয়াদ করা, ইবাদতের একটি হচ্ছে উদ্ধার কামনা করা, সবগুলি তোমার হক, আর কারো হক নাই, লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা, এই যে তাসবিহ করলেন, তোমার পবিত্রতা ঘোষণা করি, তুমি ত্রুটি মুক্ত আর আমি মানুষ ত্রুটিযুক্ত, তুমি পাক পবিত্র, তোমার পবিত্রতা ঘোষণা করি, সুবহানাকা ওয়াসাব্বিহু সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, আর আমি জালেমদের দলভুক্ত হয়ে গেছি, আমি গুনাহগারদের ভুলকারীদের দলভুক্ত হয়ে গেছি, নিজের ভুল নিজে ধরতে পারা এটা হচ্ছে সবচেয়ে জ্ঞানী লোকের পরিচয়, জ্ঞানী মানুষ নিজের ভুল নিজে ধরবে, আমার ভুল ধরিয়ে দিতে, আপনার ভুল ধরিয়ে দিতে, কেন নিজের ভুল নিজে ধরে সংশোধন করবেন, নিজেকে যেমন তিরস্কার করছিলেন, নিজেকে ধিক্কার দিচ্ছেন, ইউনুস আলাইহিস সালাম ওহ মুলিম, তেমন আপনি নিজেকে ধিক্কার দেবেন যে আই তুই এই কাজটা কেন করলি, এরকম কেন কথা বললি, এরকম কেন তোর চরিত্র, তোর ঠিক হইতে কেন পারলি না, নিজেকে নিজেই তিরস্কার করেন, যেমন নবীদের চরিত্র ওহ মুলিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত, অথচ গুনাহ কি, একবারে বিরাট কোন গুনাহ, হেদায়াত করতে করতে যখন ওরা মানল না, তাদেরকে বললেন ইউনুস আলাইহিস সালাম যে তোমাদের আল্লাহর গজব আসবে, তোমরা যদি না মানো আর মানবে না, তোমরা তোমাদের আল্লাহর গজব আসবে, আর আল্লাহর গজব চলে যখন আসবে কখন আসবে না জানতে পেরে, আর কখন যেতে হবে শুধু জানতে পারেননি, টান দিলেন গেলাম আমি, তোমাদের আল্লাহর গজব আসবে, আল্লাহ শুধু এতটুকু ভুল দিলেন, অপেক্ষা কেন করলেন না, ঠিক আছে কয়েক ঘন্টা অপেক্ষা বা একদিন অপেক্ষা বা দুই দিন অপেক্ষা, আমি জানি এরা পরে হেদায়ত হবে কি হবে না, তুমি তো জানো না, আজকে হেদায়ত হলো কালকে হইতে পারে, সুতরাং আমার আদেশের একটু অপেক্ষায় থাকতে তুমি, ব্যাস এতটুকু বল, তাতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে নেন, তো আজকাল যারা বড় বড় গুনার গজার মাছ খেয়ে বসে আছেন, বুঝতে পারছেন না গুনার গজার মাছ খাওয়া, শিরিক করে বসে আছেন, কুহুরি করে বসে আছেন, হ্যাঁ আল্লাহ ছাড়া অন্যকে ডাকছেন, আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর হক দিচ্ছেন, হ্যাঁ ধর্ণা দিচ্ছেন গায়রুল্লাহর সামনে, নামাজ পড়ছেন না, ফরজ তরক করছেন, রোজা রাখছেন না, তাদের কি অবস্থা হবে, তারা কত বড় জালেম, যদি এইটুকুতে বলেন যে এমনি কোন তো মেনা জালেম, এন তো আপনি আমি কত বড় জালেম। যদি আপনাকে বলা হয় যে আপনি জুলুম করছেন, তা আপনাকে রাগ লাগবে। আমি আবার কিসের জুলুম করলাম? নিজের তো খোঁজ খবর রাখেন না, অনুভূতি এত দুর্বল হয়ে পড়েছে যে নিজের খোঁজ খবর, পাপের খোঁজ খবরই রাখেন না। আল্লাহ পাক আমাদের জন্য সূক্ষ্ম অনুভূতি দান করেন এবং সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন যে তাসবিহ যদি না করতো ইউনুস আলাইহিস সালাম, তো লালাবেসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে সে অবস্থান করতো। লালাবেসা মানে থেমে থাকা কোনো জায়গায়, অবস্থান করা। সে অবস্থান করতো ফি বাতনিহি, এই মাছের পেটে, ইলা ইয়াউমি ইউবাসুন, সেই দিন পর্যন্ত যেই দিন লোকেরা পুনরুত্থিত হবে, মানে কিয়ামতের দিন পর্যন্ত। কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থেকে যেত, কখনো মাছের পেট থেকে বেরোতে পারতো না। আর আমি ইচ্ছা করলে হজম করতে পারতো মাছ, আর ইচ্ছা না করলে হজম করতে পারতো না, কিন্তু আমি মাছের পেটে তার কবরস্থান বানিয়ে দিতাম। লালা বিসাফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। তাহলে মুসাববিহিনের অর্থ হচ্ছে এই দোয়া পড়া, যাতে তাসবির কথা আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা তাসবিহ, লা ইলাহা ইল্লা আনতা তাওহীদ, হ্যাঁ কালিমা তাইয়্যিবা, আর সুবহানাকা তাসবিহ, আর ইন্নী কুনতু মিনাল যালিমিন হচ্ছে নিজের নিজেকে নিজের ভুল স্বীকার করা এবং নিজেকে ত্রুটিযুক্ত মনে করা, আল্লাহকে ত্রুটি মুক্ত ঘোষণা করা সুবহানাকা, আর ইন্নী কুনতু মিনাল যালিমিন, আমি ত্রুটিযুক্ত, আমি ভুলের ঊর্ধ্বে নই আল্লাহ। এই তিনটি কথা মাত্র, তাহলে দুয়া লম্বা লম্বা টাইম ধরে করে আমাদের দোয়া কবুল হচ্ছে না। আর আম্বিয়া রসুলগণ এক লাইনের দোয়া করেছেন, দুটো তিনটে বাক্য বা একটি বাক্য দিয়ে দোয়া করেছেন, তাদের দোয়া কবুল হয়েছে। তাহলে দোয়াতে আসলে ইখলাস, আন্তরিকতা, আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়া, আল্লাহ তোমার কাছে নেব আর আমার কোনো জায়গা নেই, আর পাবো কোথায় তুমি না দিলে, এইরকমের মন মানসিকতা, ইমান মজবুত হলে আল্লাহ অবশ্যই দেবেন, আল্লাহ অবশ্যই দেবেন। যেই রব ইউনুস আলাইহিস সালামকে দিয়েছেন, যেই রব মুসা আলাইহিস সালামকে দিয়েছেন, সেই রব এখনো আছেন আর সবসময় থাকবেন, তিনি আল হাইয়ুল কাইয়ুম। সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে তার কাছে ভালো করে চাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আর একটি তাফসীর হচ্ছে লাউলা আন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন, তিনি যদি তাসবিহকারীদের অন্তর্ভুক্ত না হইতেন, যে তিনি যদি অতীতে আল্লাহ পাকের তসবিহ না করে থাকতেন, জিকির আজকার না করে থাকতেন, আল্লাহ পাকের বেশি বেশি যদি ইবাদত বন্দেগী না করে থাকতেন, মাছের পেটে আসে আসা এই এই যে ভুল হইল, এই ভুলের আগ পর্যন্ত তিনি যদি তসবিহকারী সৎ লোক না হতেন, তাহলে তাকে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। বুঝলেন পার্থক্য? বুঝলেন না? বুঝলেন না? তাহলে মানুষের অতীতকালের নেক আমলের কারণে অনেক ভুল পাপ করলেও আল্লাহ মাফ করে দেন, এই আয়াত দ্বারা বোঝা যায়। বুঝলেন না? আপনি হয়তো দীর্ঘদিন মাশা আল্লাহ ভালো নেক আমল করেছেন, ভালো কাজ করেছেন, কিন্তু একটা ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এই ভুলেও আল্লাহ ধরলেন না, অথবা ধরলেও হালকা করে ধরলেন, যেমন ইউনুস আলাইহিস সালাম ধরলেন কিন্তু হালকা করে ধরলেন, আবার ছেড়ে দিলেন, শিক্ষা হয়ে গেল, মাছকে আল্লাহ বলে যাও আবার কিনারায় উগুলি দিয়ে আস, মাছ তো পারতো যে সমুদ্রে উগুলি দিত, তাই ইউনুস আলাইহিস সালাম পানি দুটো ধ্বংস হয়ে যেতেন, ঠিক না? তাহলে বোঝা গেল যে আপনার আমল যদি যখন থেকে আপনার উপর ইবাদত বন্দেগী ফরজ হয়েছে 14 বছর 15 বছর, সেই সময় থেকে নিয়ে আমল যদি ভালো থাকে, আল্লাহ না করে 30 বছর বয়সে 40 বছর বয়সে ভুল ভ্রান্তি হয়ে গেল, বা তারপরেও কখনো হয়তো ভুল ভ্রান্তি হয়ে গেল, অতীতের আমলের কারণে, ভালো ইবাদত বন্দেগীর কারণে, আল্লাহ পাকের দিকে ধাবিত থাকার কারণে আল্লাহ পাক অনেক বালা মুসিবত দূর করতে পারেন, ঠিক না? এই আয়াত থেকে আমরা ইস্তেমবাদ করতে পারি, এই আয়াত থেকে আমরা শিক্ষা নিতে পারি। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন, ইউনুস আলাইহিস সালাম যদি তাসবিহকারীদের অন্তর্ভুক্ত না হতেন, মানে বিগত যুগে যদি তার তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী না থাকতো, লালাবেসা ফি বাতনিহি, তাহলে অবশ্যই সে অবস্থান করত ফি বাতনিহি, মাছের পেটে, ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থানের দিন পর্যন্ত। ফানাবাজনাহু বিল আরাই, অতঃপর আমি আল্লাহ পাক তাকে নিক্ষেপ করলাম, মানে মাছকে বললাম তুমি নিক্ষেপ করো। মানুষের মধ্যে আল্লাহ পাকের অবাধ্য বান্দা আছে, কিন্তু মানুষ ছাড়া অন্য সৃষ্টির মধ্যে, মানুষ আর জিন এই দুই জাতি ছাড়া অন্য সৃষ্টির মধ্যে অবাধ্য বান্দা নেই। মাছ আল্লাহর অবাধ্য নাই, গরু ছাগল কুকুর শৃগাল আল্লাহর অবাধ্য নাই, আল্লাহ যেইভাবে সৃষ্টি করেছে যে নেচার দিয়ে সেইভাবে চলে, এবং তার মধ্যেও যদি আল্লাহ পাকের স্পেশাল হুকুম হয়, যেমন আগুনকে হুকুম হলো ঠান্ডা করো, ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আগুন আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের বান্দা ঠান্ডা করে দিল, হ্যাঁ সহি সালামত রাখলো, মাছকে হুকুম এলো যাও কিনারাই গিয়ে এগুলে ফেলে আসো, আর তাও গাছের তলায় রোদরে নয়, না হলে আমার বান্দা মরে যাবে। ইউসুফ আলাইহিস সালাম দুর্বল মানুষ, রোগী মানুষ, রোদে যদি পড়ে থাকে তো সেই দিনে রোদেই শেষ হয়ে যাবে, সেটা রোদরে না, যাও গাছের তলায় ফেলে আসো। আল্লাহ পাক বলছেন ফানামাজ নাহু বিল আরাই, অতবার তাকে আমি নিক্ষেপ করলাম, মানে মাছকে দিয়ে নিক্ষেপ করালাম। বিল আরাই, আরা বলা হয় খোলা মাঠ, এমন প্রান্তর যেখানে কোনো লতা পাতা নেই, তীর্ণ লতাহীন প্রান্তর বলতে পারে, তীর্ণ লতাহীন প্রান্তর যেখানে গাছ নেই, লতা পাতা নেই, কিছু নেই, খোলা মাঠ একেবারে সাদা শুধু মাটি, এইরকম জায়গায় সমুদ্রের কিনারায় এইরকমই জায়গায় যেখানে গাছপালা কিছু নেই। ওয়াহুয়া সাকিম, সেই সময় ইউনুস আলী সাল্লাম রুগ্ন ছিল, সাকিম মানে রোগাক্রান্ত, মাছের পেটে থেকে বেঁচে আছে তো আল্লাহ পাকের খাস রহমত, না তো মরে যাওয়ার কথা। হ্যাঁ, কিন্তু তিনি বেঁচে থাকলেও রুগ্ন, অসুস্থ, এই অসুস্থ অবস্থায় রোদরে পড়ে থাকলে বিপদ ছিল। আল্লাহ পাক বলছেন ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিয়াতিন, যখন সেখানে ফেলে দাও, ওয়া আমবাতনা আলাইহি যেখানে কোন লতা পাতা নেই, কিছু নেই, আল্লাহ পাক সেখানে গাছ দিলেন, ওয়া আমবাতনা আলাইহি, আর তার উপর আমি উদ্গত করলাম, গজিয়ে দিলাম, আম্বাত ইম্বাত মানে গাছ গজিয়ে দেওয়া, তাহলে গাছ আগে থেকে ছিল না, আল্লাহ পাক গাছ গজালেন, এটা হচ্ছে ঠিক। ওয়া আম্বাতনা আলাইহি শাজারাতান, এমন এক গাছ গজিয়ে দিলাম, মি ইয়াকতিন, যেটা ইয়াকতিনের গাছ ছিল। ইয়াকতিন গাছ কি? ইয়াকতিন গাছ বলা হয় এমন গাছ কি, যেই গাছ কাণ্ডওয়ালা গাছ নাই, লতা পাতা বিশিষ্ট গাছ, লতা পাতা বিশিষ্ট গাছ, ইয়াকতিন গাছ, কুমড়োর গাছকেও সামিল আর লাউ গাছকেও সামিল, কুমড়া যেগুলো কদু বা লাউ বলেন, তো এগুলিকে সামিল, তো সেটা হয়, এই জন্য তাফসীর কারবান বলেছেন সেটা হয় কুমড়ো গাছ ছিল অথবা সেটা লাউ গাছ ছিল। সুস্থ হয়ে গেলেন, তারপরে সুস্থ হওয়ার পরে আবার গ্রামে ফিরে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার হাতে বরকত দিলেন, অনেক লোক হেদায়েত হল, 1,00,000-এর বেশি লোক হেদায়েত হল। ওয়ারসালনাহু ইলা মিয়াতি আলফিন আও ইয়াজিদুন, এবং তাকে আমি প্রেরণ করেছিলাম রসুল করে ইলা মিয়াতি আলফ, 1,00,000 মানুষ বা আও ইয়াজিদুন ওর চাইতে বেশি লোকের কাছে আল্লাহ পাক তার মাধ্যমে হেদায়েত করলেন। তাহলে হেদায়েত মানুষের হওয়ার ক্ষেত্রে যদি বিলম্ব হয়, আমরা তো জানি না আসলে, আজকে যে লোকটি কট্টর দুশ্মন দেখা যাচ্ছে 5 বছর পরে 10 বছর পরে সে আপনার ঘনিষ্ঠ বন্ধু, এটা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি না, পাই না? সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই, তারপরে তাড়াহুড়া করার কিছু নেই, নিরাশ হতে হবে না, তাড়াহুড়া করতে হবে না, আর একেবারে অকট্ট ফয়সালা বলে দিলে হবে না যে না না না এদেরকে বলে লাভ না, এদেরকে হেদায়েত করে লাভ না, এরা বেনামাজি মরবে, এরা গুমরা, এদেরকে কিছু বলবো না, না কখনো না। আপনার কাজ হচ্ছে উপদেশটা, আর নতিজা রেজাল্ট আল্লাহ পাকের হাতে ছেড়ে দেন। আপনাকে বলা হয়েছে ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধরতে বলা হয়েছে। ফামানু, এই 1,00,000-এর বেশি লোকের কাছে ইউনুস আলাইহিসসালামকে পাঠালেন রসুল করে, ফামানু, তারা ঈমান নিয়ে আসলো, বিশ্বাস করলো, ফামাত্তানাহুম ইলাহিন, তখন তাদেরকে কিছু কালের জন্য আমি উপভোগের সামগ্রী দান করলাম, দুনিয়াতে ভোগ করার সুযোগ দিলাম, আল্লাহ তাদের ধ্বংস করে দিতেন, ধ্বংস করে দিতেন, কিন্তু যখন ঈমান নিয়ে আসলো আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে কিছু কাল ভোগ করার সুযোগ দিলেন। এখানে ইউনুস আলাইহিস সালামের ঘটনা সংক্ষেপে শেষ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিকদের বদ আকীদা, খারাপ আকীদার কথা কিছু উল্লেখ করেছেন। কাফের মুশরিকদের একটি আকীদা ছিল যে ফেরেশতা আল্লাহ পাকের মেয়ে, ফেরেশতা আল্লাহ পাকের মেয়ে, এই সম্পর্কে আল্লাহ পাক বলছেন। তারপরে মুশরিকদের আরেকটি আকীদা ছিল যে ফেরেশতারা যে আল্লাহ পাকের মেয়ে হয়েছে, তো আল্লাহ পাকের তাহলে স্ত্রীর প্রয়োজন, যার মেয়ে আছে নিশ্চয়ই স্ত্রী আছে, তো স্ত্রী কে বলছে আল্লাহ পাক জিনকে বিবাহ করেছে, ধরেছেন আল্লাহ পাক জিনকে বিবাহ করেছে, জিনের সাথে বৈবাহিক সম্পর্ক হয়েছে আল্লাহ পাকের, আর এই বিবাহের সম্পর্কের কারণে তখন যে প্রজন্ম জন্মেছে আল্লাহ পাকের সেগুলি হচ্ছে এই ফেরেশতা মালায়েকা, আর মালায়েকাগুলি সবগুলি হচ্ছে এগুলি স্ত্রীলিঙ্গ, এগুলি হচ্ছে আল্লাহ পাকের মেয়ে, আল্লাহ পাকের ছেলে নেই, এগুলির খণ্ডন আল্লাহ পাক করছেন, যেগুলি বাতিল কুফুরি আকীদা। মহান আল্লাহর সাথে আফাস্তাফতিহিম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই আরব মুশরিকদেরকে জিজ্ঞাসা করো, ইস্তিফতা মানে ফতোয়া জিজ্ঞাসা করা, আর ফতোয়ায় যেহেতু মাসলা জিজ্ঞেস করা হয়, সেই জন্য ফাস্তাফতে মানে জিজ্ঞেস করো, এদেরকে জিজ্ঞেস করো আল্লাহর আলি রব্বিকাল বানাতু, তোমার রব আল্লাহ পাকের শুধু মেয়ে আছে, ওয়ালাহুমুল বানুন, আর এই আরব মুশরিকদের ছেলে শুধু, মানে তোমরা তো খুব ছেলেকে প্রেফার করো, প্রাধান্য দাও, আমরা শুধু ছেলে চাই, আর মেয়ে হইলে জীবন্ত দাফন, হ্যাঁ ওয়াইজাল মাউদা তো সৈয়লাত, জীবন্ত দাফন করি দিতে নিয়ে যেত, বাপ নিয়ে যাচ্ছে যে যাচ্ছি দাওয়াত খেতে যাচ্ছি, আর স্ত্রীকে বলছে সাজিয়ে দাও অমুক জায়গায় দাওয়াত খেতে যাবো, ওইদিকে মাঠে গর্ত খোদাই করে এসছে আর নিয়ে গিয়ে পুঁতে রেখে দিল। এই করতো আরব মুশরিকরা অনেকে, সব গোত্র করতো না কিন্তু অনেক গোত্র এই কাজটা করত, এবং মেয়ে হওয়াকে বড় লজ্জাকর বিষয় মনে করত, মেয়ে হবে এরা যুদ্ধ করতে পারবে না, কারণ গোত্রীয় শাসন ছিল, গোত্রীয় শাসনের লড়াই এক গোত্রের এক কাবিলার এক বংশের আরব বংশের সাথে মারপিট লেগেই থাকতো, যে মারপিট করে মেয়েরা তো অস্ত্র ধারণ করতে পারবে না, তো মেয়ে পুষে লাভটা কি, এই জন্য মেয়েকে ঘৃণা করতো। আর আর একটা কারণ ছিল তাদের জাহিলিয়াত, যে মেয়ে হইলে আবার পরের ঘরে বিয়ে দিতে হবে, নিজের ঘরে তো রাখার জিনিস নাই, অপরের ঘরে বিয়ে দিতে হবে, অপরের ঘরে বিয়ে দিলে আবার কে বলবে শ্বশুর, কে বলবে শালা, ওই কারো শালা হবো না কারো শ্বশুর হবো না, এই ছিল বোকা লোকদের অবস্থা। জি আজকাল এই বোকা লোকের আছে না নেই, শুধু ওই যুগে, আজকাল ভারতে, জি আর তার আগে চায়নাই সবচেয়ে বেশি, আল্ট্রাসাউন্ড করার পরে দেখছে যে মেয়ে অ্যাবর্শন করে দিচ্ছে, বাচ্চা নষ্ট করছে, যার ফলে এই সব যে অন ইসলামিক শাসন কাফের শাসন তারাও আইন তৈরি করতে বাধ্য, যে বলা যাবে না ছেলে না মেয়ে বলা যাবে না। এই জন্য আপনি মুসলিম দেশে সহজে জেনে নিতে পারো ছেলে হচ্ছে না মেয়ে, কিন্তু অমুসলিম দেশে আইন ওদের আরো শক্ত আছে, কারণ ওইখানে অ্যাবর্শন খুব বেশি হচ্ছে, মেয়ে হলে অ্যাবর্শন করে নষ্ট করে দেবো, ধ্বংস করে রাখবো না। আগের যুগে এই ব্যবস্থা ছিল না, এই মেডিকেল আর টেকনোলজি ছিল না, যার ফলে বাচ্চা জন্ম হওয়ার মেয়ে জন্ম হওয়ার পরে তাকে নিয়ে যাও জীবন্ত দাফন করতো, আর এখন এইরকম ব্যবস্থা হয়ে গেছে, সেজন্য মায়ের পেটেই, মায়ের পেট থেকে তাকে অসম্পূর্ণ দাফন করে দিয়েছে, একই পাপ, একই পাপ, কোনো পার্থক্য নেই। তো সেগুলি পশু ছিল আর এগুলো পশু না আজকালকার, এরাও পশু, জি লাইকা কাল আনাম বরং বালহুম আজাল, বরং করছে তো নিকৃষ্ট এরা, এবং ওর চেয়ে বড় জালেম, কেয়ামতের দিনে ওই মেয়েকে হাজির করা হবে, নিষ্পাপ মাসুম বাচ্চিকে হাজির করা হবে, ওয়াইজাল মাউদাতু সাইলাত, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন যে কেন তোমাকে দাফন করা হয়েছিল বলো তো, বাপকে ডাকা হবে জালেমকে, আর বাপের সামনে মেয়েকে জিজ্ঞাসা মাসুম বাচ্চা, আহ সুবহানাল্লাহ, তাকে জিজ্ঞাসা করে তোমার বাবা কেন তোমাকে দাফন করেছিল, কেন তোমাকে আবর্ষণ করেছিল, কেন তোমাকে দুনিয়া আসতে দেয়নি, কোন অপরাধটা মায়ের পেট থেকে তুমি করে দিয়েছিলে যে দুনিয়াতে তোমাকে চোখ খুলতেই দেয়নি এই জালেম বাপ মা, বাপ মাকে হাজির করা হবে এই জালেমদেরকে, কোথায় যাবে, জাহান্নামে যাবে, মুসলিম হয়েও জাহান্নামে যাবে, তাওহীদে বিশ্বাসী হয়েও জাহান্নামে যাবে, আর কাফের মুশরিক তো শিরক কুফরের কারণে জাহান্নামে যাবেই যাবে, আর অতিরিক্ত শাস্তি পাবে এসব পাপ জুলুম অত্যাচারের কারণে। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন যে তোমরা তো ছেলেকে প্রাধান্য দাও নিজের জন্য, তোমরা সব ছেলে চাও, মেয়েগুলোকে দাফন করে দাও, আর আল্লাহর জন্য শুধু আল্লাহর ভাগে সব মেয়ে রেখে দিয়েছে, যে ফেরেশতাদেরকে শুধু আল্লাহ মেয়ে হিসাবে গ্রহণ করেছেন, আম খালাকনাল মালায়েকাতে ইনাসা ওয়াহুম শাহিদুন, আচ্ছা বলো তো এসব কথা কোথা থেকে তারা পেল, এসব কপল কল্পিত কথা কোত্থেকে আসলো, আম খালাকনাল মালায়েকাতা, নাকি আমি ফেরেশতাকে যখন সৃষ্টি করি মেয়ে রূপে, ওয়াহুম শাহিদুন, তখন তারা দেখছিল নাকি, আরো মুশরিকরা তখন হাজির ছিল এখানে, আমি যখন মেয়ে করে সৃষ্টি করি, মানে সৃষ্টি করি তখন হাজির ছিল, আর মেয়ে করলাম না ছেলে করলাম সেটাও কি তারা দেখেছে নাকি, ছিল এরা না, কখনো ছিল না, তাহলে এইরকম কথা কেন বলে, আলা সুনারা তো ইন্নাহুম মিন ইফকিহিম লা ইয়াকুল, এরা তাদের মিথ্যা কথা বলছে, এগুলি সব তাদের মিথ্যা মনগড়া কথা, ইফক মানে হচ্ছে মনগড়া কথা, এজন্য মিথ্যা অপবাদকে ইফক বলা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে মিথ্যা যে অপবাদ দেওয়া হয়েছিল মুনাফিকরা রচনা করেছিল, আল্লাহ বলেছে ইন্নাল্লাযিনা জাউ বিল ইফকি, সূরা নূরে বলেছেন, যারা এই মিথ্যা ঘটনাকে সাজিয়ে নিয়ে এসেছে যে এইরকম হয়েছে সেইরকম হয়েছে, তো আল্লাহ পাক বলছেন যে এরা মিথ্যা ঘটনা রচনা করে বলছে বা মিথ্যা কথা রচনা করে বলছে, ওয়ালাদাল্লাহ, যে আল্লাহ পাকের সন্তান রয়েছে, ওয়া ইন্নাহুম লাকাযিবুন, এরা নিঃসন্দেহে মিথ্যাবাদী, নিঃসন্দেহে মিথ্যাবাদী, যে আল্লাহ পাকের সন্তান রয়েছে, আল্লাহ পাকের ছেলে মেয়ে রয়েছে, এসব কথা তাদের মিথ্যা কথা। আস্তাফাল বানাতে আলাল বানি, আল্লাহর যদি সন্তান সন্ততি থাকে তো দুই রকমই থাকবে, কারণ মানুষ দুনিয়াতে দুই রকমই পছন্দ করে। এক আর না হলে তোমাদের মতো যদি মূর্খামি থাকে তো শুধু তোমরা ছেলেকে পছন্দ করো, তো আল্লাহও ছেলেকে পছন্দ করতো, তোমাদেরকে আল্লাহ ছেলে দিলাম, নিজের জন্য ছেলে রাখলাম, নিজের জন্য শুধু মেয়ে, এরকমটা হবে নাকি? তাই আল্লাহ পাক বলছেন আস্তাফাল বানাতে আলাল বানিন। তাই কি আল্লাহ পাক শুধু মেয়েদেরকে নির্বাচিত করেছেন নিজের জন্য, আলাল বানিন ছেলের উপর, ছেলে একটিও নেননি, হ্যাঁ, আর শুধু মেয়ে নিয়েছেন। তবে খ্রিস্টানরা ওরা ওটা পুরা করে দিয়েছে, আর মুশরিকেরা আল্লাহর জন্য মেয়ে সাব্যস্ত করেছে, আর খ্রিস্টানরা আল্লাহর জন্য ছেলে সাব্যস্ত করেছে। ঈসা আলাইহিস সালাম সান অফ গড, আল্লাহর পুত্র, দিয়ে ওরা ওটা পুরো করে দিয়ে এই বাতিলটাকে পুরো করে দিয়েছে, ছেলে আল্লাহর ছেলেও আছে মেয়ে আছে। মিথ্যুকদের উপর আল্লাহ পাকের অভিশাপ নাযিল হোক। আল্লাহ পাক বলছেন মা লাকুম কাইফা তাহকুম, তোমাদের কি হয়ে গেছে, কেমন তোমরা বিচার করছে, এটা কি তোমাদের বিচার হইল যে তোমরা ছেলে চাও আর আমার জন্য শুধু মেয়ে? আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ নিচ্ছ না? আম লাকুম সুলতানুম মুবীন, নাকি তোমাদের কাছে কোন সুস্পষ্ট দলিল প্রমাণ আছে? আল্লাহ বলছেন হয় তোমরা দেখেছিলে যখন ফেরেশতাদের সৃষ্টি করি, মেয়ে করে সৃষ্টি করলাম, তারপর এগুলি আমার মেয়ে, এটা আমি বলেছিলাম তোমাদের, এটাও নয়। নাকি তোমাদের কাছে কোন সনদ আছে, কোন কিতাব আছে, আসমানি কিতাব যাতে লিখা আছে যে ফেরেশতা আল্লাহর মেয়ে? তাও তো নাই। আম লাকুম সুলতানুম মুবীন, নাকি তোমাদের কাছে কোন সুস্পষ্ট দলিল প্রমাণ আছে? ফাতু বি কিতাবিকুম কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হতো তাহলে তোমাদের ওই কিতাবটা নিয়ে আসো, ও গ্রন্থটা নিয়ে আসো আর পেশ করো যে অমুক গ্রন্থে লেখা আছে। কোন কিতাবে? না তাওরাতে, না ইনজিলে, না আর কোন কিতাব আছে? ওয়াজালু বাইনাহু ওয়া বাইনাল জিন্নাতি নাসাবা, ওই যে বলছিলাম যে আরব মুশরিকদের একটা বদাকিদা কি ছিল যে আল্লাহ পাক জিনদের মধ্যে থেকে বিবাহ করেছে, তাই না? ওই কথা আল্লাহ এই আয়াতে বলেছেন, ওয়াজালু, তারা সাব্যস্ত করেছে, এই আরব মুশরিকরা সাব্যস্ত করেছে, বাইনাহু আল্লাহ পাকের মাঝে, ও বাইনাল জিন্নাতি আর জিনদের মাঝে, নাসাবান মানে আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তা, নাসাব মানে হচ্ছে বংশীয় সম্পর্ক, বংশ পরম্পরা যে বাড়ে, বংশ যে বাড়ে বৃদ্ধি পাকে সে বিবাহের সম্পর্কের মাধ্যমে। তো তারা বলেছিল যে জিনদের মাঝে থেকে আল্লাহ পাকে বিয়ে করেছেন নাউজুবিল্লাহ, আর বিবাহ করার পরে এই ফেরেশতা মালাইকারা জন্মেছে আর এগুলি সব আল্লাহ পাকের মেয়ে জন্মেছে। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আলিমাতিল জিন্নাতু, অথচ জিনেরা ভালো করেই জানে, ইন্নাহুম লা মুহযারুন, যে নিশ্চয়ই তাদেরকে আল্লাহ পাকের আযাবে শাস্তিতে হাজির করা হবে। যে জিনের আল্লাহ পাকের স্ত্রী হইতো আর জিন বংশে আল্লাহ পাক বিবাহ করে থাকতেন, তো আরে শ্বশুর শালা সম্পর্ক তো ঘনিষ্ঠ সম্পর্ক, আর খুব মজার সম্পর্ক, আর খুব স্বাদের সম্পর্ক, তাহলে ওদেরকে কেন আল্লাহ আযাব দেবেন? জিনদের মধ্যে থেকে বিবাহ করলে আবার জিনদেরকে আল্লাহ পাক জাহান্নামে আযাব দেবেন? এটা হইতে পারে? কখনো হইতে পারে না। তাহলে বোঝা গেল যে তোমাদের কথা বাতিল, জিনেরাও আল্লাহ পাকের বান্দা আর মানুষ আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দা যদি অবাধ্য হয় তো জাহান্নামে হাজির হইতে হবে, সে জিন হোক অথবা মানুষ হোক। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাহ আম্মা ইয়াসিফুন, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করি, আম্মা ইয়াসিফুন, তাদের এসব খারাপ কথা থেকে যা তারা বর্ণনা করে থাকে, ওয়াসাফা ইয়াসিফ মানে বর্ণনা করা, যা তারা বর্ণনা করে থাকে আল্লাহ পাক সম্পর্কে মিথ্যা কথা, তার থেকে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করি। বান্দা যদি বলে তাহলে বলে পবিত্রতা ঘোষণা করি, আর যে আল্লাহ পাকের পক্ষ থেকে মানে আল্লাহ পাকের বাণী, তো বলবেন যে আল্লাহ পাক সুবহানাল্লাহ, আল্লাহ পাক পাক পবিত্র, আল্লাহ পাক পাক পবিত্র, আম্মা ইয়াসিফুন তাদের এসব মিথ্যা বর্ণনা থেকে, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে আল্লাহ পাকের যারা খালিস বান্দা। এ তবে ইল্লা বলে কোনখান থেকে, কোনখান থেকে এদেরকে এক্সেপশন করা হয়েছে মানে ব্যতিক্রম বলা হয়েছে, এটা না বুঝলে আয়াতগুলি বুঝতে পারবেন না। আগে বলা হয়েছে ইন্নাহুম লা মুহযারুন, দুটি আয়াত আগে চলে যান, ওই যে ওয়ালাকাদ আলিমাতিল জিন্নাত, জিনেরা ভালো করে জানে যে জিনদেরকেও, ইন্নাহুম লা মুহযারুন, জাহান্নামের আযাবে উপস্থিত করা হবে, জাহান্নামে তাদেরকেও নিক্ষেপ করা হবে, তাদের অবাধ্যদেরকে, নাফরমানদেরকে, গুনাহগারদেরকে, পাপীদেরকে। ইল্লা এই লামহুজারু জাহান্নামে হাজির করা হবে, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে আল্লাহ পাকের যারা খালিস বান্দা, যারা খাঁটি বান্দা, ভালো সৎ বান্দা, তাদেরকে জাহান্নামের আসামি করা হবে না, তাদেরকে জাহান্নামে হাজির করা হবে না। তারপর আল্লাহ পাক বলছেন ফাইন্নাকুম আমা তাআবুদুন, হে মুশরিকরা শুনে রাখো, তোমরা এবং তোমরা যেসবের পুজো করে থাকো, মা আনতুম আলাইহি বিফাতিনিন, তোমরা কোনো ব্যক্তিকে ফিতনায় ফেলতে পারো না, পথভ্রষ্ট করতে পারো না। তাহলে এর দ্বারা বোঝা যায় যে যেমন মানুষ গোমরা করে তেমন দেব দেবী আর এই কবর মাজার যেগুলি শিরকের আড্ডায় আছে এগুলো মানুষকে গোমরা করে, এগুলো মানুষকে গোমরা করে। মানুষ কথা বলে গোমরা করে, অনেক জিনিস কথা বলে না কিন্তু তাতে গোমরা হয় মানুষ। এই জন্য শিরকের জায়গায় যেতে নেই, শিরকের জায়গায় যেতে নেই। একজন দুর্বল ইমানের মানুষ যদি মাজারে যায়, যাওয়ার পরে সেখানে শয়তান কোনো সুযোগ নিতে পারে, আরে সেখানে গেলাম আর দেখি আকাশ পর্যন্ত নূর আর নূর হয়ে আছে, আজমের শরীফে গেলাম অথচ লাইট ফ্যাট এত বেশি দেওয়া আছে, হয়তো ওতে আলো হচ্ছে বা শয়তান এমন কিছু করছে সেটাও হইতে পারে, কোনো বিচিত্র নাই। আরে ওপর দিকে দেখি শুধু লাইট আর লাইট, আলো আর আলো, ই তো কেরামতি, খাজা বাবার কেরামতির শেষ নাই গো। অথচ ভালো আকিদা নিয়ে গেছিলেন, আপনি কবরে সেজদা করার জন্য যাননি, তারপরের বছর কবরে চাদর চড়ে মাজারে চাদর চড়াইতে চলে গেলেন আর সেজদা করে ফেললেন। বোঝা গেল যে মানুষ গোমরা হয় মানুষের দ্বারা, এবং যেগুলি সিরকের আড্ডাখানা সেগুলির দ্বারাও মানুষ গোমরা হয়। এইরকমই মানুষের অন্তর মুর্দা হয়ে যায়। আপনি মন্দিরে যেখানে শিরকুফুরি হচ্ছে সেখানে যদি যান দেখার জন্য, যে তামাশা দেখে আসি, কাশী দেখে আসি, গয়া দেখে আসি, অমুক জায়গায় দেখে আসি, এগুলোতে গেলে অন্তর মুর্দা হয়ে যায় মানুষের, মরে যায় পাপের আড্ডায় গেলে, শিরকুফুরি দেখে, পাপ দেখে। ওই সব জায়গায় আতু আল্লাহর কোনো নেক কাজ হয় না, ভালো কাজ হয় না। সুতরাং এসব জায়গা থেকে সবসময় নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ আগুন বড় আগুনের চেয়ে মারাত্মক। আগুন তো মানুষের শরীর পুড়ায়, শরীর জ্বালায়, আর এতে মানুষের আকীদা আমল সবকিছু জ্বালিয়ে দিয়ে চিরকালের জাহান্নামে নিয়ে চলে যাবে। আল্লাহ পাক তাই বলছেন, ফাইন্নাকুম হে মুশরিকরা, তোমরা অমা তাবুদুনা, যেসবের তোমরা পূজো করে থাকো, মা আনতুম আলিহি বিফাতিনি, তোমরা কখনো ফিতনায় ফেলতে পারবে না। তবে ফিতনায় ফেলতে পারবে কাকে? ইল্লা মান হুয়া সালিল জিহি, তবে ওই সব লোকদেরকে যারা জাহান্নামে প্রবেশ করবে, যাদের ভাগ্যে জাহান্নাম আর জাহান্নামের রাস্তায় যারা চলতে চায়। তাহলে জাহান্নামের রাস্তায় চলতে চান না এর প্রমাণ দিতে হবে, জাহান্নামের রাস্তায় চলতে চান না, সুতরাং আল্লাহ প্রদত্ত বিধানকে শিখতে হবে, কোরআনে কেরিম, যার দ্বারা আল্লাহ পাক দিন কমপ্লিট করেছেন, আলিয়া মাকমল তো লকম দিন আগু, সেই কোরআনে কেরিম স্টাডি করতে হবে, কোরআনে কেরিমের প্রতি ইমান নিয়ে আসতে হবে, কোরআনে কেরিমে যেসব অদৃশ্য আছে তাও বিশ্বাস করতে হবে, যেসব বিধি বিধান ইবাদত বন্দেগী আছে তার বাস্তবায়ন করতে হবে, যেসব আকীদার কথা আছে তা বিশ্বাস করতে হবে, যেসব আখলাক রয়েছে, চরিত্র রয়েছে সার্বিক জীবনে, তার প্রতি আমল করতে হবে। তাহলে কোরআন এবং হাদিস দ্বারা আল্লাহ পাক যে দিন কমপ্লিট করেছেন, আল্লাহর দিনকে যদি কেউ মজবুত করে ধরে, শিক্ষার মাধ্যমে, চর্চা করার মাধ্যমে, আমল করার মাধ্যমে, এবং মানুষকে সেই দিকে ডাকার মাধ্যমে, দাওয়াত দেওয়ার মাধ্যমে, তাহলে জাহান্নামে নিয়ে যেতে পারবে না, ফিতনায় ফেলতে পারবে না। কিন্তু যারা ইসলাম শিখল না, জন্মগত শুধু মুসলমান, ইসলামের পুরো আমল করলো না, কিছু যদি শিখেও থাকে বাল্য জীবনে, বাপে শিখিয়েছিল, হাফেজ করেছিল, আর মাদ্রাসায় পড়িয়েছিল, আবার নামাজ রোজা কিছু শিখিয়েছিল, সাবালক হওয়ার পরে তাও ছেড়ে দিল, বিদেশ আসার পরে আর না নামাজ রোজাও নেই, আকীদা ইসলামও শিখল না, গোমরা হয়ে গেল, তাহলে জাহান্নামে যাবে। তো আল্লাহ পাক তাই বলছেন যে তোমরা হে মুশরিকরা, এবং তোমরা যে সবের পূজো করে থাকো দেবদেবীর বা অন্য কোন মানুষের, মা আনতুম আলাইহি বিফাতিনি, তোমরা কখনো মানুষকে ফিতনায় ফেলতে পারো না, শিরকে পাপে লিপ্ত করতে পারো না। ইল্লা মান হুয়া সালিল জাহিম, তবে যেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করা সেই ব্যক্তিকে গোমরা করতে পারবে। ওমা মিন্না ইল্লা লাহু মাকামুম মালুম, এখান থেকে ফেরেশতাদের বক্তব্য দু তিনটি আয়াত রয়েছে, তিনটি আয়াতে ফেরেশতাদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ফেরেশতারা বলেন, তাহলে এখানে আছে যেন উজ্জু ওয়াকুলুল মালায়েকা, ফেরেশতাগণ বলেন, ওমা মিন্না ইল্লা লাহু মাকামুন মালুম, আমাদের মধ্যে এমন কেউ নেই যে তার একটা নির্ধারিত স্থান নেই, মানে আমাদের প্রত্যেকের নির্ধারিত আল্লাহ পাক স্থান রেখেছেন। তাহলে প্রত্যেক ফেরেশতা, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মত, আরো যেসব রহমতের অসংখ্য ফেরেশতা, বহু ফেরেশতা আল্লাহ পাকে রয়েছেন, প্রত্যেক ফেরেশতার আল্লাহ পাক একটা স্থান নির্ধারিত করেছেন, তার ডিউটির দিক থেকে, কাজের দিক থেকে, মান মর্যাদার দিক থেকে, বিভিন্ন দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাকাম মানে স্থান নির্ধারিত করেছেন। ওয়া ইন্না লা নাহনু সাফুন, আর আমরা ফেরেশতারা সকলেই সারিবদ্ধ হয়ে আল্লাহর আদেশ পালনে প্রস্তুত থাকি। ওয়া ইন্না লা নাহনু সাফুন, সাফ মানে হচ্ছে কাতার, আর সাফ মানে কাতার লাগানো, সারিবদ্ধ হওয়া। তো ফেরেশতারা বলছেন যে আমরা সকলেই সারিবদ্ধ হয়ে আল্লাহর সামনে হাজির, প্রস্তুত হয়ে থাকি, কখন কি হুকুম হয় নিজ নিজ কাজে আপন জায়গায় প্রস্তুত হয়ে থাকি। পক্ষান্তরে মানুষ না, রমজান চলে এসছে, প্রস্তুত? কোথায় প্রস্তুত? গাফিলতি শেষ হয় না। আউয়াল ওয়াক্তে গিয়ে নামাজ পড়ব, আজান হইতে মসজিদে ঢুকবো, আর মসজিদে আজান হইতে ঢুকলেই দুই রাকাত নামাজ পড়ার পরে যথেষ্ট আপনি সব সময় পাচ্ছেন, 15 মিনিট তো কমপক্ষে পাবেন, 15 মিনিটের মধ্যে আপনি কাছাকাছি এক পারা পড়ে নিতে পারবেন, আর কমও যদি পড়তে পারেন আধা পারা তো পারবেন, তো কতটা এগিয়ে যাবে? তাহলে একা করতে দিনে আমি হিসাব করে কমপক্ষে 2 পারা আপনি পড়ে নিতে পারবেন রমজান মাসে, তাহলে একটু প্রস্তুতি লাগবে। ফেরেশতারা প্রস্তুত সারিবদ্ধ হয়ে, আর মানুষ যাদেরকে আল্লাহ বলছে তোমাদেরকে সম্মানিত করেছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম সন্তান তোমাদেরকে সম্মানিত করেছে, আমাদের গাফিলতির শেষ নেই, ঘুমের শেষ নেই, অবহেলার শেষ নেই, আর অনিহার শেষ নেই, আর দুনিয়াকে এমন ভাবে কামড়িয়ে ধরেছি যে দাঁত থেকে ছাড়তেই চাই না, কামড়িয়ে ধরে নিয়েছে দুনিয়াকে। আল্লাহ পাক যেন আমাদের হেদায়াত দান করেন, আমাদের নেক আমলে তৌফিক দান করেন, নেক আমলে মেহনতি হওয়ার তৌফিক দান করেন। এখান থেকে মুশরিকদের কথা বলা হচ্ছে, আরব মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে, কোরআন নাযিল হওয়ার পূর্বে আকাঙ্ক্ষা করত যে আমাদের মক্কাতে আরব দেশে যদি কোন একটা কিতাব নাযিল হইতো, যেমন মুসা আলাইহিস সালাম এসেছেন বনী ইসরায়েলদের জন্য আর তাওরাত নাযিল হয়েছে, ঈসা আলাইহিস সালাম এসেছেন, ইনজিল নাযিল হয়েছে, আমাদের এখানে ইব্রাহিম আলাইহিস সালামের পরে কোনো কিছু নাযিল হয়নি, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের পরে দীর্ঘ যুগ ধরে, হ্যাঁ প্রায় ধরেন 3000-এরও বেশি সময় তো কাছাকাছি, তো এই 3000 বছর ধরে কোন নবী এই মক্কায় আসেনি, কিন্তু আশেপাশে এসছে, নবীর দাওয়াত তাদের কানে আসছে কিন্তু প্রত্যক্ষ সরাসরি আসেনি, পরোক্ষ ভাবে দূর থেকে আসছে। তো ওরাও আকাঙ্ক্ষা করত যে যদি আমাদের কাছে একটি কিতাব নাজিল হইতো তাহলে ওদের মতো আমরাও ভালো মানুষ হয়ে যেতাম, আমরা ওই রকম ভালো ধর্ম পালন করতাম। যখন কোরআন নাজিল হলো এই বেঈমানরা কোরআনকে অস্বীকার করলো, তাই আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন ওয়াইন কানু লায়াকুলুন, নিশ্চয় ইন আসলে এটা মুখাফফ হয়েছে ইন্না থেকে, আসলে ছিল ওয়াইন নাহুম, আর নিঃসন্দেহে এরা বলে থাকতো, কানু ইয়াকুলুন এরা বলতো, লাউ আন্না ইন্দানা যিকরা মিনাল আউয়ালিন, যদি আমাদের কাছে উপদেশ আসতো মিনাল আউয়ালিন আগের লোকদের মতো, আগের লোক মানে ইহুদি নাসারাদের কাছে যেমন তাওরাত ইনজিল নাজিল হয়েছে, জবুর নাজিল হয়েছে, ওই রকম যদি আমাদের কাছে কোনো কিতাব উপদেশ আসতো, লাকুন্না ইবাদাল্লাহিল মুখলাসিন, আল্লাহ পাকের আমরাও খাঁটি বান্দা ভালো মানুষ হয়ে যেতাম। ফাকাফারু বিহি, কিন্তু যখন কোরআন নাজিল হলো, ফালাম্মা নাযালাল কোরআন, যখন কোরআন নাযিল হলো ফাকাফারু বিহি, তখন তারা অস্বীকার করে ফেলল, মানব না, হ্যাঁ মুহাম্মদ কেন নবী হবে, এই ইয়াতিমের উপর কেন, ইয়াতিমের দেখি তো গরিবের ছেলে আর ইয়াতিম, একে কেন নবী মানব, নবী যদি হইতো তো তায়েফের কোন নেতা হইতো, নাহলে মক্কার কোন নেতা হইতো, এইভাবে তারা অস্বীকার করলো। ফাকাফারু বিহি, তারা অস্বীকার করলো এই কোরআনকে, ফাসাউফা ইয়ালামুন, তারা শীঘ্রই জানতে পারবে এর কুপরিণাম, কি যে শাস্তি হয়, বদরে জানতে পারলো, তারপরে আপনার হুনাইনের যুদ্ধে জানতে পারলো, মক্কা বিজয়ে জানতে পারলো, সমস্ত যে জিহাদগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামের জামানায় ছিল তার মাধ্যমে জানতে পারলো যে আল্লাহ পাকের দুনিয়ার শাস্তি কি আর আখিরাতের শাস্তি, আর যে বদরে যে হত্যা হলো আবু জাহাল বড় নেতা, ওতবা সাইবা রাবিয়া, তারা তাদের যখন কূপে নিক্ষেপ করা হলো তখনই তারা বুঝতে পেরে গেছে তাদের পরিণাম। এইরকম প্রত্যেক কাফের, প্রত্যেক বেদিন গুনাহগারের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন ফাসাউফা ইয়ালামুন, শীঘ্রই তারা জানতে পারবে। ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লি ইবাদিনাল মুরসালিন, এই অংশটুকু ভালো করে শুনে জিমায়েন না, কি ঘুমাইছেন নাকি, হ্যাঁ ঘুমায়েন না, রোজা মুখে আছেন তো, রোজাতে স্বাভাবিক, হ্যাঁ ওই যে মোরাকাবা, এটাকে ওই সুফিদের তরিকে মোরাকাবা বলে, জি চোখ বন্ধ করে সারা দিন, আরে আমাদের লোক মোরাকাবা করছে, একটা নতুন লোক করতে করতো, আমাদের খাস ছাত্র মোরাকাবা করছে। ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুন আলি ইবাদিনাল মুরসালিন, আল্লাহ বলছেন যে আমার বান্দা যেসব রসুল, আমার প্রেরিত বান্দা মানে রসুল যেগুলি, আমার প্রেরিত বান্দাদের জন্য আমার কথা আগেই পাস হয়ে গেছে, আল্লাহ বলছেন সাবাকাত কালিমাতুন, আমি আগেই বলে ফেলেছি, আল্লাহ কি বলেছেন শোনেন, বলছে আগেই আমি বলে ফেলেছি আমার রসুল বান্দাদের জন্য, ইন্নাহুম লাহুমুন মানসুরুন, কি বলেছি যে নিশ্চয় তাদের অবশ্যই সাহায্য করা হবে, নিশ্চয় রাসূলদের, আর রাসূলের অনুসারী যারা তাদের মুমিনদের কি করা হবে? লাহুমুল মানসুরুন, অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হবে, আল্লাহ তাদের সাহায্য অবশ্যই করবেন। দেখছেন না, এত জালেমরা জুলুম অত্যাচার করছে, শেষ পরিণাম তাদেরকে জাহান্নামে লাঞ্ছিত হয়ে জাহান্নামে পৌঁছিতে হচ্ছে, দেখতে পাচ্ছেন দুনিয়াতে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যদিও কাজ হয়তো আত্মঘাতী হামলা করা, এটা শরীয়ত সম্মত নাই, কিন্তু আলহামদুলিল্লাহ যে সিরিয়াতে সুসংবাদ আসতে শুরু হয়েছে, আর এর মাধ্যমে একসাথে কয়েকটা মন্ত্রী ধ্বংস হয়ে যাওয়া, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আর এতে যে পাশে যে বড় শয়তান বসে আছে, ওর অন্তরে এমন ভয় ঢুকে গেছে আর ঢুকে যাবে যে তারপর আর দাঁড়াতে পারবে না। কারণ মানুষের অন্তরে যখন ভয় ঢুকে যায় আল্লাহর পক্ষ থেকে, তখন মানুষকে ধরে থেকেও দাঁড় করানো যায় না। এটা হচ্ছে মানুষের মানে সৃষ্টিগত চরিত্র নেচার, বুঝতে পারছেন? মানুষের অন্তরে যদি ভয় ঢুকে যায়, হাতে লাঠি থাকলে থরথর করে লাঠি পড়ে যাবে, ধরতে পারবেন না, এটা কলম ধরে লিখতে পারবেন না, পারবেন? এই অবস্থায় শুনেছেন না শোনেননি? শুনেছেন? জি। এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন অবশ্যই। আর বর্মাতে মজলুম ভাই বোনদের জন্য দোয়া করেন, মুসলমানদের উপর যে জুলুম অত্যাচার হচ্ছে, সেই সময় ঘনি আসছে যেই সময় কাফের জালেমদের উপর আল্লাহ পাকের আযাব আসবে, আর পালিয়ে কোনো বঙ্গোপসাগর ছাড়া আর ভারত মহাসাগর ছাড়া কোনো জায়গা পাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক এদেরকে যেন ধ্বংস করে। আল্লাহ পাক বলছেন যে অবশ্যই তাদের সাহায্য করব, ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আর নিশ্চয় আমার সেনাবাহিনী অবশ্যই বিজয়ী হবে। কত সুন্দর সুসংবাদ, নিশ্চয় আল্লাহ আল্লাহর দিনের জন্য যারা লড়াই করে তাদেরকে আমার সেনাবাহিনী বলছেন। এটা মুসলিমদের সেনাবাহিনী নয়, কার সেনাবাহিনী? জুনদানা, আল্লাহ পাকের সেনাবাহিনী। লাহুমুল গালিবুন, অবশ্যই বিজয়ী হবে। আল্লাহ পাক তারপরে বলছেন ফাতাওয়াল্লা আনহুম, সুতরাং হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তাদেরকে উপেক্ষা করো হাত্তাহীন, কিছুক্ষণের জন্য, কিছুদিন সবুর করো, কিছুদিন ধৈর্য ধারণ করো। তাহলে ধৈর্য ধরতে হবে, এবং আমাদের করণীয় যতটা আমরা করতে পারছি করতে হবে। দোয়া করেন, এই রোজার অবস্থায় দোয়া কবুল হয়। আপনার যদি দোয়াতেই বখিলি থাকে যে আল্লাহ সিরিয়ার মুসলমানদের সাহায্য করো, সিরিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাত সহি আকীদার ভাই বোনদের সাহায্য করো, বর্মার মুসলিম ভাইদের সাহায্য করো, এই দোয়াটাই যদি না করতে পারেন, তো বাকি পয়সা পকেট থেকে কি করে বেরোবে? আর পয়সাই যদি না বেরোয়, আর দোয়াই যদি না বেরোয়, তাহলে বাকি কাজ করার মতো আমাদের মধ্যে যোগ্যতাই কেমন করে আসবে? সেই জন্য সেই রাস্তাগুলি বন্ধ হয়ে আছে, বাকি রাস্তা এই জন্য বন্ধ আছে যে আমাদের দোয়া করারই তৌফিক হয় না অন্তর থেকে। আর দোয়া করলেও আমাদের দোয়া কবুল হতে বহু বাধা সৃষ্টি করে গেছি। অধিকাংশ লোক শিরকে ডুবে, অধিকাংশ লোক বেনামাজি, অধিকাংশ লোক যারা আল্লাহ সুখে রেখেছেন আর যাদেরকে আল্লাহ নিরাপত্তা দান করেছেন, বেদিন, আর এই আল্লাহর দিকে ফিরে আসেন না, তাহলে আল্লাহ পাক কি করে আপনাদের দোয়া শুনবেন? সুতরাং দোয়া যাতে আল্লাহ পাকের দরবারে কবুল হয়, সেই জন্য আমাদের সংশোধন করতে হবে, আমাদের অন্তরে তাকওয়া সৃষ্টি করতে হবে, আমাদের পাপ থেকে বাঁচতে হবে। আল্লাহ পাকের কাছে দোয়া করে এই রোজা মুখে, আল্লাহ পাক আমাদের দোয়া যেন কবুল করেন, আমাদের নিজেদের ক্ষেত্রে, নিজের পরিবারের ক্ষেত্রে, উম্মতে মুসলিমার ক্ষেত্রে, মুসলিম জাতির ক্ষেত্রে, সিরিয়ার মুসলমানদের জন্য, বর্মার মুসলমানদের জন্য। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়া আবসির হুম, হে নবী, এবং তাদেরকে দেখতে থাকো, তুমি তাদেরকে অবলোকন করতে থাকো, দেখতে থাকো। ফাসাফায়ুসিরুন, শীঘ্রই তারা দেখতে পাবে, তারাও দেখতে পাবে কি হচ্ছে। তুমি তামাশা দেখো তাদের, আর ওরাও তামাশা দেখো, কাকে আল্লাহ বিজয়ী করেন। দেখলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করছেন লুকিয়ে, হ্যাঁ, কত সেই সময় 100 উটের পুরস্কার মোহাম্মদকে জীবিত অথবা মৃত মাথাটা এনে দিতে পারলো, তো মেরে এনে দিতে পারলো, আর মাত্র 8 বছর হয়নি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ী পুরুষ মক্কাতুল মুকাররমায় গিয়ে দাখিল হচ্ছেন, আর বলছেন আজকে তোমাদের সাথে কি করতে পারি বলো দেখি। মাত্র 8 বছর, কত বড় বিপ্লব মানব জাতির ইতিহাসে, এইরকম দ্রুত বিপ্লব কোন ব্যক্তির দ্বারা হয়নি। দুনিয়ার ক্ষেত্রে যদি চিন্তা করি, দিন থেকে সরে গিয়ে, ওহী থেকে সরে গিয়ে, কোরআন থেকে সরে গিয়ে, ওগুলোকে সেই রেখে দিয়ে যদি দুনিয়ার নেতা হিসাবে যদি চিন্তা করি, তো এইরকম ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ব্যক্তিকে দেননি যে এত দ্রুত একটা বিপ্লব নিয়ে আসবে, ইনকিলাব নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার উম্মতকে তা দান করেছেন। আল্লাহ পাক তারপরে বলছেন, আফাবি আযাবেন ইস্তাজিলুন, এই কাফেররা কি আমার আযাবকে ত্বরান্বিত করতে চায়, মানে আযাব সম্পর্কে তারা তাড়াহুড়া করছে যে কখন তোমার আযাব, এ মুহাম্মদ কোথায়? নূহ আলাইহিস সালামকে তারা বলতো কোথায় গো, তোমার যে নৌকা তৈরি করছো কোথায় গো, পানি দেখছে না, শুকনোতে নৌকা চালাবে নাকি? এই সব শয়তানি করতো, ত্বরান্বিত করতো যে তাড়াহুড়া করছো, দেখে নাও মজাটা। আল্লাহ তাই দেখিয়ে দিলেন বদরে মক্কার কাফেরদেরকে। ফাইজা নাযাল বিসাহাতিহি ফাসা সাবাহুল মুনজিরিন, সুতরাং যখন তাদের উঠানে, সাহাতুল মানে উঠান, এখনো সাহা ব্যবহার হয়, এই যে বাড়ি বাড়ির সামনে যে খোলা জায়গায় ঘেরা থাকে বা খোলাও থাকে আমাদের দেশে, আচ্ছা এটাকে কি বলা হয়? উঠান বলা হয়। অনেক সময় ভিতরেও থাকে, অনেক সময় বাইরেও থাকে, বা দুই রকমই থাকে। সাহা দুটোকে বলা হয়, আঙ্গিনা বা উঠান যেটাকে বলা হয়। ফাইজা নাযালা বিসাহাতিহিম, সুতরাং যখন তাদের উঠানে আল্লাহর আজাব নেমে আসবে, কাফেরদের উঠানে যখন আল্লাহ পাকের আজাব নেমে আসবে, ফাসা সাবাহুল মুনজারিন, তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল অর্থাৎ বেদিন কাফেরদেরকে, পাপীদেরকে, জালেমদেরকে যে সতর্ক করা হয়েছিল, তাদের সকাল বড়ই মন্দ হবে, তাদের ভোরটা বড়ই তখন মন্দ হবে, হঠাৎ করে আজাব আসবে, সেই দিন ভোরটা শুভ শুভ সকাল হবে না, বড়ই অশুভ সকাল হবে। আজকাল বলছে না, হ্যাঁ, সাবাহুল খায়ের আরবিতে, তারপরে গুড মর্নিং, গুড মর্নিং হবে না, ব্যাড মর্নিং তখন হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? সাবাহুল মুনজারিন আল্লাহ পাক বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন খাইবারের যুদ্ধে গিয়েছিলেন, খাইবারের যুদ্ধে যখন গিয়ে পৌঁছিলেন, ভোরে ভোরে পৌঁছেছেন, আর দেখছেন ভোরে ভোরে চাষিরা ওই ইয়েতে, খেজুর বাগান তো খুব বেশি খাইবারে, তো খাইবারে জমিতে খেজুরের জমিতে কাজ করার জন্য ওই কোদালি টোদালি নিয়ে আর সব যেগুলি মানে নিড়ানের যেগুলি অস্ত্র থাকে এইসব নিয়ে তারা যাচ্ছিল, কোড়ালি কোদাল এইসব নিয়ে যাচ্ছিল। এইসব দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের অংশ পাঠ করেছিলেন, এই আয়াতের অংশ পাঠ করেছিলেন। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, খারেবাত খাইবারু, আজকে খাইবার বিরান হয়ে যাবে, খাইবারের বাতিল নেতৃত্ব আজকে ধুলির সাথ হয়ে যাবে, খারেবাত খাইবারু। ইন্না ইযা নাযালা বিসাহাতি কওমিন ফাসা সাবাহুল মুনজারিন বলেছিলেন, যে কোনো জায়গায় যে কোনো জাতির উঠানে যদি আমরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সাথী সাহাবীরা যদি নেমে পড়ে অবতরণ করি, তাহলে সেখানে যাদেরকে সতর্ক করা হয়েছিল, ইমান নিয়ে আসতে বলা হয়েছিল, ইমান নিয়ে আসেনি, তাদের শুভ সকাল হবে না, তাদের সকাল বড় অশুভ হবে, ফাসা সাবাহুল মুনজারিন বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক এই আয়াতে সুসংবাদ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং মুমিনদেরকে, ওয়াতাওয়াল্লা আনহুম, হে নবী তাদের থেকে তুমি ফিরে যাও, মানে উপেক্ষা করো, কিছুদিন ছেড়ে দাও, ঠিক আছে, তাদেরকে বাড়াবাড়ি করতে দাও, ওয়াতাওয়াল্লা আনহুম হাত্তাহীন, কিছু কাল পর্যন্ত, মুসলিমরা যখন দুর্বল থাকে তখন কাফেরদের বাড়াবাড়ি করতে দিতে হয়, কারণ তখন আমরা তাদেরকে সামলাতে পারবো না, তখন তাদেরকে টেকাল দিতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে তাই এই ওয়াতাওয়াল্লাহ আনহুম ছেড়ে দাও, তাদের আবু জাহালকে ছেড়ে দাও, আবু লাহাবকে বাড়াবাড়ি করতে দাও, উতবা সাহিবাকে, ওয়ালিদকে বাড়াবাড়ি করতে দাও, বাড়াবাড়ি করতে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, দেখছি ওদেরকে, তাড়াতাড়ি করিও না। আল্লাহ তাই বলছেন আবার, ওয়াতাওয়াল্লাহ আনহুম, তাদেরকে উপেক্ষা করো, হাত্তাহীন, কিছুক্ষণ পর্যন্ত বা কিছু কাল পর্যন্ত, ও আবসির, হে নবী তুমি দেখতে থাকো, ফাসাউফায়ুবসিরুন, শীঘ্রই তারা দেখতে পাবে যে কি পরিণাম হচ্ছে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতগুলি দিয়ে আল্লাহ পাক এই সূরা শেষ করেছেন। আমরা যে বক্তব্যের শেষে হয় সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুরূদ পাঠ করি, অথবা আল্লাহ পাকের প্রশংসা গুণগান করার পরে রসুলদের উপর সালাম পেশ করি, এই আয়াতগুলি পাঠ করি। সুবহানা রাব্বিকা, হে নবী মুহাম্মদ তোমার রবের পবিত্রতা ঘোষণা করো, রব্বিল ইজ্জাতে যিনি সমস্ত সম্মান ইজ্জতের মালিক, আম্মা ইয়াসিফুন, এবং তিনি পাক পবিত্র আম্মা ইয়াসিফুন, তারা যেসব বাতিল কথা বর্ণনা করছে, রচনা করছে, সেসব থেকে, হ্যাঁ, পবিত্র আল্লাহ পাক আম্মা ইয়াসিফুন যা তারা বর্ণনা করছে তা থেকে, ওয়া সালামুন আলাল মুরসালিন, এবং সমস্ত নবী রসুলগণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত রসুলদের উপর সালাম শান্তির ধারা বর্ষিত হোক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সমস্ত প্রশংসা সে আল্লাহ পাকের যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমলে যেন তৌফিক দান করেন, আমাদের সিয়াম রোজা যেন কবুল করেন, আমাদের কিয়াম তারাবি যেন কবুল করেন, আমাদের লাইলাতুল কাদরে মেহনতের যেন তৌফিক দান করেন, রমজান মাসে আমাদের উমরা করার যেন তৌফিক দান করেন, রমজান মাসে আরো নেক আমলে সদকা খায়রাতে তৌফিক দান করেন। আল্লাহ পাক রমজান মাসে আমাদের কোরআন তেলাওয়াত বেশি বেশি করার তৌফিক দান করেন, রমজান মাসে আত্মীয় স্বজন গরিব মিসকিনদের খোঁজ খবর নেওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুসলিমাকে রমজান মাসে যেন সম্মানিত করেন, যেমন সম্মানিত করেছেন বদর যুদ্ধ রমজান মাসে আল্লাহ পাক কায়েম করে হক বাতিলের মাঝে পার্থক্য করেছিলেন, ওই রকমই আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা বিজয় রমজান মাসে করিয়েছিলেন। আল্লাহ পাক মুসলিম উম্মাকে এই রমজানে যেন সম্মানিত করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন মসজিদে হারামে মসজিদ নববীতে নামাজ পড়ার তৌফিক দান করেছেন, তেমনি বাইতুল মুকাদ্দাসে যেন আমাদের নামাজ পড়ার তৌফিক দান করেন। ইহুদি জালেমদেরকে ফিলিস্তিন থেকে আল্লাহ পাক যেন দূর করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করার যেন তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় অফুরান, দয়ালু মেহেরবান করুণায় অফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি রাব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় অফুরান, দয়ালু মেহেরবান করুণায় অফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করি বাদাত, কেবল তোমারি চাহিনে আমার, কেবল তোমারি করি বাদাত, কেবল তোমারি চাহিনে আমার, দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত